السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض وويل للكافرين من عذاب شديد. سمانيتو شروطا مندولي الله پاک رب العالمين الجابوتيو پرشنگ ساجي الله پاک قرآن کریم نازل کرچن ایبان ای القرآن دی اللہ پاک অসংখ্য আদম সন্তানকে সঠিক পথ দেখিয়েছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার নিকট কোরআনি কেরিম নাযিল হয়েছে মক্কাতুল মুকাররমা থেকে শুরু করে মদিনা মুনাওয়ারার হিজরতের পরের শেষ জীবন পর্যন্ত 23 বছরের জিন্দেগীতে। আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরা ইব্রাহিম থেকে। সূরা ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কী জীবনে নাজিল হয়, আর এই সূরাই ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কথা এসেছে। তার বেশ কিছু দোয়া আল্লাহ পাক বর্ণনা করেছেন, যার ফলে সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরা ইব্রাহিম। এই সূরা মক্কী জীবনে নাজিল হয়েছে, আর মক্কী জীবনে সূরার বিষয়বস্তু সাধারণত তৌহিদ এবং তার সাথে সাথে রিসালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর পক্ষ থেকে এবং তার সাথে সাথে রিসালাতের অন্তর্ভুক্ত আল্লাহ পাকের পক্ষ থেকে যে কিতাব কোরআনুল কারীম নাজিল হচ্ছে সেই বিষয়। আর যাদের কাছে এই আল কোরআন নাজিল হচ্ছে, রাসূল রাসূল হয়ে এসেছেন যাদের উদ্দেশ্যে প্রথম, অর্থাৎ মক্কাবাসী, তাদের আচার আচরণের কথা, এই বিষয়গুলি বিশেষ করে এই সূরাই উল্লেখ করা হয়েছে। এবং মক্কাবাসীকে সতর্ক করা হয়েছে আগের যুগের যেসব জাতি ছিল আম্বিয়া রসুলগণের, তাদের অবাধ্যতার কারণে আজাবে এলাহি নাজিল হয়েছে, সেসবকে স্মরণ করিয়ে দিয়ে। এইরকমই আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের নেক বান্দাদের উপর যে যুগে যুগে এসেছে সেসবও স্মরণ করা হয়েছে, তাদেরকে উপদেশ দেওয়ার উদ্দেশ্যে, যাতে করে তারা সংশোধন করে ফিরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান নিয়ে আসে। আল্লাহ পাক ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা কিতাব। আলিফ লাম রা, আলিফ লাম মিম, এইরকম যেগুলি বিচ্ছিন্ন অক্ষর ওরফে মুকাত্তাত, এই সম্পর্কে অনেকবারই আলোচনা হয়েছে। এগুলির উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি জানিয়েছেন না জানিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তা পৌঁছাতে বলা হয়নি। যদি তাকে যা পৌঁছাতে বলা হয়েছে তার অন্তর্ভুক্ত হইত যে এর অর্থ পৌঁছানো জরুরি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই তার তাবলীগ করতেন, তা পৌঁছিয়ে দিতেন। সাহাবায়ে কেরামরা কেউ জিজ্ঞেস করেনি ইয়া রাসূলুল্লাহ, আলিফ লাম মিম মানে কি, আলিফ লাম রার উদ্দেশ্য কি? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকেও বলেননি, কারো উত্তরেও বলেননি। এই জন্য অধিকাংশ মুফাসসিরিন আইমায়ে কেরাম তারা বলেছে, আল্লাহ আলাম বে মুরাদিহি, আল্লাহ পাক এইসব বিচ্ছিন্ন অক্ষরগুলি যে বিভিন্ন সূরার শুরুতে রয়েছে, একটি দুটি তিনটি চারটি পাঁচটি পর্যন্ত অক্ষর রয়েছে, এগুলির উদ্দেশ্য আল্লাহ পাক ভালো জানেন। আর এক দল গিয়েছে যে এগুলির বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করেছে। তার মধ্যে সবচেয়ে ভালো যেটি কথা, যারা ব্যাখ্যা বিশ্লেষণ করার নিজের পক্ষ থেকে চেষ্টা করেছে আর নানা মত পেশ করেছে, তার মধ্যে সবচেয়ে যেটি ভালো কথা সেটা হচ্ছে যে আল্লাহ পাক এইসব বিচ্ছিন্ন অক্ষর দিয়ে চ্যালেঞ্জ করেছেন ওই জাতিকে যেই জাতির উদ্দেশ্যে কোরআন নাজিল হয়েছে, প্রথম খানে যেই জাতির মাঝে যেই জাতির ভাষায় কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ আরবদেরকে, যে এই আলিফ লাম রা ইত্যাদি আলিফ লাম মিম এই সব অক্ষর দিয়েই কোরআনে কারীমও নাজিল হয়েছে। তো হয় কোরআনে কারীম কি আল্লাহর নাজিল কি তো কোরআন বিধান হিসাবে বিশ্বাস করো, আর না হলে তোমরা এই রকমের বাক্য তৈরি করো রচনা করো, কিন্তু তারা তার জন্য সক্ষম হয়নি। তার মানে কোরআনে করিম আল্লাহ পাকের সত্যবাণী, নাজিলকৃত বিধান, মানুষের রচিত নয়, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের গড়া নয়, তারপরও তারা অবাধ্যতায় লিপ্ত হয়েছে। আল্লাহ পাক বলছেন কিতাবুন, এই হচ্ছে এক মহান কিতাব। কিতাবুন মানে কিতাবুন আজিম, নাকেরা এখানে তাজিমের জন্য। আনজালনাহু ইলাইক, হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার প্রতি আমি অবতীর্ণ করেছি, নাজিল করেছি। উদ্দেশ্য কি? লেতুখরে জান্নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, জাতি করে মানব জাতিকে, আন্নাস সমস্ত মানুষকে। তাহলে কোরআনে কারীম শুধু মুমিন মুসলিমদের জন্য নাজিল হয়নি, কোরআনে কারীম শুধু ইমানদার বিশ্বাসীদের জন্য নাজিল হয়নি, কোরআনে কারীম সকল মানুষের জন্য নাজিল হয়েছে। লেতুখরে জান্নাস, জাতি করে মানব জাতিকে তুমি বের করে নিয়ে আসতে পারো, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার সমূহ থেকে ইলান নূর, আলোর দিকে, আলোর উদ্দেশ্যে। অন্ধকার বলতে কুফরির অন্ধকার, শিরকের অন্ধকার, পাপের অন্ধকার বোঝানো হয়েছে, আর নূর বলতে ইমান ইসলামের নূর, আলো বোঝানো হয়েছে, জ্যোতি বোঝানো হয়েছে। লক্ষণের বিষয় যে সত্য দিন এবং আল্লাহ পাকের মনোনীত জীবনবিধান আর পথ, আল্লাহর দেয়া পথ সিরাতে মুস্তাকিম একটি, এজন্য নূর আল্লাহ বলেছেন এক বচন, আনোয়ার বলেন নাই। পক্ষান্তরে বাতিল মতবাদ, ধর্মের নামে, রাজনীতির নামে, অর্থনীতির নামে, আর বিভিন্ন রকমের তরিকা, সুফিবাদের নামে 126 তরিকা, এই রকমের শিরক, কুফরি, বিদাত, গোমরাহি, পাপের রাস্তা, ধর্মের নামে পাপ হোক, যেমন শিরক আর বিদাত আর সন্ত্রাস, খারেজিদের পাপ, এগুলি ধর্মের নামে পাপ, অথবা বিধর্মিতার নামে পাপ হোক, এগুলির জন্য অনেক রাস্তা রয়েছে। মানুষের তৈরি করা বিদাতি রাস্তা, শিরকি রাস্তা, অনেক রাস্তা রয়েছে। এই জন্য আল্লাহ জুলমাতুন এক বচন বলেনি, জুলমাত বলেছেন। শুধু এই আয়াতে নয়, কোরআনে কারিমে যতগুলি আয়াতে জুলমাত আর নূর পাশাপাশি উল্লেখ করা হয়েছে। জুলমাত বহু বচন মানে গুমরাহি, শিরকুফুরি রাস্তা, বিদাতি মানুষের তৈরি করা রাস্তা, মানবরচিত বিধান অনেক রয়েছে, সবগুলি বাতিল, জুলমাত অন্ধকার। সেগুলি মানুষের তৈরি করা যতগুলি তরিকত রয়েছে সবগুলি হচ্ছে জুলমাত অন্ধকার। পক্ষান্তরে আল্লাহর মনোনীত দিন হচ্ছে নূর আর নূর, সেটি হচ্ছে একটি। আল্লাহ পাক বলছেন যে অনেক কুফরি, শিরকের আর বিদাতের অন্ধকার থেকে, পাপের অন্ধকার থেকে তুমি মানব জাতিকে যাতে করে বের করে নিয়ে আসতে পারো, এলা নূর, ইমান ইসলামের আলোর দিকে, কোরআনই জীবনের আলোর দিকে, কোরআন সুন্নার অনুসরণের দিকে, আল্লাহর নাজিলকৃত বিধানের দিকে, ইত্তাবে মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যা নাজিল হয়েছে তার অনুসরণ করো, বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তাবলীগ করো কিসের, মানুষের বানানো তরিকার নাই, যা নাজিল করা হয়েছে, মা উনজিলা ইলাইক, বাল্লিগ, তুমি তাবলীগ করো, প্রচার করো, প্রচার করো ফরজ, কিন্তু কি প্রচার করবে, কি পৌঁছাবে, মা উনজিলা ইলাইক মির রাব্বিকা, তোমার রবের পক্ষ থেকে যা তোমার প্রতি নাজিল হয়েছে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে এক, সেটা হচ্ছে একটি, এক আল কোরআন আর এক রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি যা করেছেন, বলেছেন, অনুমোদন দিয়েছেন, তাই হচ্ছে হাদিস সুন্নাহ, কোরআন সুন্নাহ অনুসরণ করো, বিইজনি রব্বিহিম। এই যে মানুষকে অন্ধকার সমূহ থেকে বের করে নিয়ে আসবে আলোর দিকে, জ্যোতির দিকে, ইমান ইসলামের, এটা আল্লাহ পাকের তাদের প্রতিপালকের অনুমতি ক্রমে হবে, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হতে পারে না, আল্লাহই তৌফিক দাতা। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি ইচ্ছা করলে তোমার ক্ষমতায় দিয়ে দেওয়া হয়নি পুরোপুরি, যে তুমি যাকে ইচ্ছা হেদায়েত করে দিবে, গন্তব্যস্থানে পৌঁছে দিবে, না, এজন্য বিইজনি রব্বিহিম বলা হয়েছে। হেদায়েত মানে রাস্তা দেখানো, হেদায়েত মানে রাস্তা দেখানো। এই হেদায়েত শব্দটি বা পথ প্রদর্শন, যাকে আরবি ভাষায় হেদায়েত বলা হয়, হুদাল্লিল মুত্তাকিন সূরা বাকারাতে শুরুতে আল্লাহ বলেছেন, সূরা ফাতিহাতে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা দুই অর্থে ব্যবহার হয়। একটি অর্থ হচ্ছে শুধু রাস্তা দেখিয়ে দেওয়া, শুধু রাস্তা দেখিয়ে দেওয়া, দিনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক। দুনিয়ার ক্ষেত্রে যেমন এখানে বসে বসে একজন যাবে এখান থেকে রিয়াদ, ওকে রাস্তা দেখিয়ে দিলেন, এখান থেকে যান সামনে একটু এগিয়ে যান, একটা সিগনাল, দুইটা সিগনাল, তিনটা সিগনাল, তারপরে হাইওয়ে ধরে নেবেন, এয়ারপোর্ট রোড হবে না, তারপরে তখন বাম দিকে যাবেন, রিয়াদ রোড হয়ে গেল, বসে বসে দেখিয়ে দিলেন, রাস্তা দেখিয়ে দিলেন। এই আপনার রাস্তা দেখানোতে হতে পারে গন্তব্য স্থানে, মানে সোজা একবারে টান দিয়ে আর কোথাও জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না, রিয়াদ পৌঁছেই গেল, আবার হারিয়েও যেতে পারে, রাস্তা হারিয়েও দিতে পারে, ঠিক না? রাস্তা দেখিয়ে দেওয়া মানুষের ক্ষমতায় রাস্তা দেখিয়ে দেওয়ার বেশি আর কোন ক্ষমতা নেই। সে নবী হন না কেন? জি হ্যাঁ, এরকমই আল কোরআন, কোরআন রাস্তা দেখায়, গন্তব্য স্থানে কোরআন কাউকে ধরে নিয়ে যায়নি, জবরদস্তি কোরআন ধরে নিয়েছে হাত, অথবা নবী আব্দের চার ধরে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছেন না, এই ক্ষমতা একমাত্র আল্লাহ পাকের হাতে রয়েছে। আর হেদায়তের দ্বিতীয় অর্থ হচ্ছে গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে দেওয়া, আল ইসাল ও এল আল মতলু, পৌঁছে দেওয়া লক্ষ্য উদ্দেশ্য পর্যন্ত। আপনার টার্গেট রিয়াদ, একজন কে জিজ্ঞেস করলেন যে ভাই রিয়াদ কেমন করে যাব, যাবেন? আসেন আমার সাথে, আমিও যাচ্ছি, আমি আমার গাড়ি নিয়ে যাবো, আপনি আপনার গাড়ি নিয়ে পিছনে পিছনে ফলো করেন, আসেন, একেবারে রিয়াদে ছেড়ে দিয়ে চলে আসলো, খোবার যাবেন, খোবার গিয়ে ছেড়ে দিয়ে চলে আসেন, হ্যাঁ, গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া। এই লোকের রাস্তা হারিয়ে দেওয়ার সম্ভাবনা নেই, কারণ পিছনে পিছনে ফলো করছে। আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষেত্রে এই অর্থ প্রযোজ্য, আল্লাহ হচ্ছেন আল হাদি, হেদায়তকারী, মানে তিনি রাস্তাও দেখান গন্তব্য স্থানে পৌঁছে দেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে রাস্তা দেখিয়েছেন তাকে গন্তব্য স্থানে পৌঁছে দিয়েছেন কি? নূহ আলাইহিস সালাম যাকে রাস্তা দেখিয়েছেন তাকে গন্তব্য স্থানে পৌঁছাতে পেরেছেন, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালাম যাকে রাস্তা দেখিয়েছেন তাকেই গন্তব্য স্থানে পৌঁছাতে পেরেছেন, আসতে যে বলছেন হ্যাঁ না না না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে রাস্তা দেখেছেন গন্তব্য স্থানে জান্নাতের রাস্তা লাগাইতে পারেন নাই, এই জন্য নূহ আলাইহিস সালাম রাস্তা দেখেছেন কিন্তু নিজের স্ত্রীকে ছেলেকে গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন নাই, হেদায়ত করতে পারেন নাই। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দেখিয়েছেন কিন্তু আপন প্রিয় চাচা, সম্মানিত চাচা, সারা জীবন ধরে নবীর পক্ষ থেকে কত যে প্রতিবাদ করেছে আর কত যে তার সুরক্ষার জন্য জানে প্রাণে চেষ্টা করেছে, কিন্তু তাকেও গন্তব্য স্থানে জান্নাতের রাস্তায় রাসূলুল্লাহ লাগাতে পারেননি। আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাব, আবু তালেবের কুফরের পর ইন্তেকাল হয়ে গেল, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত শোকে শোকার্ত হলেন যে হায়রে চাচাকেও হেদায়ত করতে পারলাম না। আর ওই বছরেই স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়েছে, দুই শোক, খুব শোকে ছিলেন, আল্লাহ সান্ত্বনা দিয়েছেন ইন্নাকা লা তাহদি, তুমি হেদায়ত করতে পারো না, অথচ নবীকে আল্লাহ এখানে বলছেন যে তুমি গুমরাহি থেকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবে। অন্য আয়াতে হেদায়তের শব্দ ইন্নাকা লা তাহদি, অবশ্যই তুমি হেদায়ত করবে মানুষকে, এলা সিরাতি মুস্তাকিম, সরল পথের উদ্দেশ্যে হেদায়ত করবে, রাস্তা দেখাবে তুমি, কিন্তু গন্তব্য স্থানে পৌঁছে দেওয়া এটা একমাত্র আমি হাতে রেখেছি, আল্লাহ বলছেন একমাত্র আমার হাতে। এখানে আবু তালেবের ক্ষেত্রে যে আয়াত নাজিল হচ্ছে তাতে বলছে ইন্নাকা লা তাহদি, তুমি হেদায়ত করতে পারো না, মান আহবাবতা, যে তোমার প্রিয়জন থাকে যাকে তুমি ভালোবাসো, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, তবে আল্লাহ পাক গন্তব্য স্থানে পৌঁছান, রাস্তা দেখান, হেদায়ত করেন, মান ইয়াশা, যাকে তিনি চান, ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, কে হেদায়ত পাওয়ার যোগ্যতা রাখে আল্লাহকে বেশি জান। তো এখানে বেইজনের অর্থে বলা হয়েছে আল্লাহর ইচ্ছা ছাড়া, আল্লাহর ইচ্ছা ছাড়া হেদায়ত করতে কোনো শক্তি পারে না, কোনো শক্তি পারে না, বেদিন রব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ, এমন সত্তার পথের দিকে যিনি আল আজিজ, মহাপরাক্রান্ত, আল হামিদ, যিনি সুপ্রশংসিত, আল্লাহ যার নাম হচ্ছে আল্লাহ, তারপরের আয়াতের সাথে সম্পর্ক আছে, এগুলির সিফাত হিসেবে ব্যবহার হয়েছে আল্লাহ, এই জন্য আল আজিজে কাসরা আছে, হামিদেও কাসরা আছে, আল আজিজে আল হামিদে আল্লাহি আল্লাহ, কোন কোন কেরাতে আল্লাহ দিয়ে নতুন বাক্য শুরু হয়েছে, কিন্তু আমাদের কাছে যে প্রসিদ্ধ কেরাত হাফসান আসেম এর কেরাত রয়েছে তাতে রয়েছে আল্লাহি, সেই সত্তা হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যিনি প্রশংসিত, যিনি হচ্ছেন মহাপরাক্রান্ত, যাকে কেউ পরাজিত করতে পারে না, হারাতে পারে না, যার জন্য রয়েছে আকাশ সমূহের সবকিছু আর পৃথিবীর সবকিছু, মানে যার মালিকানাধীন সবকিছু, আসমান জমিনের সবকিছুর মালিক আল্লাহ, তাহলে আল্লাহ পাকের বিনা ইচ্ছায় অনুমতি ছাড়া নবীও হেদায়ত করতে পারেন না, গন্তব্য স্থানে পৌঁছাতে পারেন না। আর পীর ভণ্ডদের তরিকায় কমবে ইজনি বললে যে মৃত জীবিত হয়ে যায়, হয় না হয় না? আর তাও যদি আবার হক্কানিদের তরিকাতে হয় তাহলে তারপরও তাদেরকে হক্কানি বলবেন না। কোরআনের সরাসরি বিপরীত রাস্তায় যারা চলেছে তারাও হক, তাহলে হক আর বাতিল বুঝার কোন তৌফিক নেই আপনাদের কাছে, কোন সেন্স নেই সব লোকদের কাছে, যারা শিরক আর তৌহিদের মাঝে পার্থক্য বুঝল না, হক আর বাতিলের মাঝে পার্থক্য বুঝল না, বাতিলকে হক করে দিল আর হক্কানি বানিয়ে দিল। ওয়াইলুল লিল কাফিরিন মিন আযাবিন শাদীদ, আর দুর্ভোগ রয়েছে কাফেরদের জন্য, অমান্যকারীদের জন্য, অস্বীকারীদের জন্য, যারা কাফের তাদের জন্য দুর্ভোগ রয়েছে, দুর্ভোগ রয়েছে। তারা যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, নাস্তিকের জন্য দুর্ভোগ ধ্বংস রয়েছে। যারা আল্লাহর তাওহীদ একত্বকে অস্বীকার করে, বহুত্ববাদী মুশরিক, তাদের জন্য দুর্ভোগ রয়েছে। যারা আল্লাহ পাকের দিনের কোন স্পষ্ট বিধিবিধান অস্বীকার করে, ফরজ ওয়াজিব অস্বীকার করে, অথবা হারাম নাজায়েজের হারাম হওয়াকে অস্বীকার করে, এইরকম দিনের কোন বিধিবিধানকে অস্বীকার করে, দিনের কোন বিষয় স্পষ্ট যা প্রমাণিত কোরআন সুন্নাহ দিয়ে অস্বীকার করে, তাদের জন্য সর্বনাশ রয়েছে, দুর্ভোগ রয়েছে, বা ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। জাহান্নামের একটি নাম হচ্ছে ওয়াইল, বা একটি উপত্যকার নাম ওয়াদিন ফি জাহান্নাম। মিন আযাবিন শাদীদ, কিসের দুর্ভোগ? কঠিন শাস্তির দুর্ভোগ রয়েছে, কঠিন শাস্তির দুর্ভোগ রয়েছে। এসব কাফের কারা, তাদের আচরণ কেমন? আল্লাযীনা ইস্তাহাব্বুন আল হায়াত আদ-দুনিয়া আলাল আখিরা, যারা প্রাধান্য দেয় ইস্তাহাব্বা ইস্তাহাব্ব থেকে মুস্তাহাব, এই কাজটা করা মুস্তাহাব, ফেকার ভাষায় ওর মানে কি? ভালো, তাই না? পছন্দনীয়, তাই না? তো আল্লাযীনা ইস্তাহাব্বুন আল হায়াত আদ-দুনিয়া, যারা পার্থিব জগৎকে পছন্দ করে, লাইক করে বেশি, পছন্দ করে, প্রাধান্য দেয় কিসের উপর? আলাল আখেরা, পরকালের কাজকর্মের উপর, দিনের কাজ আখেরাতের কাজের উপর দুনিয়া তাদের কাছে প্রাধান্য পেয়েছে, অগ্রাধিকার পেয়েছে। ওরা হচ্ছে কাফের শ্রেণীর মানুষ, আর ওদের জন্য রয়েছে কঠিন শাস্তির দুর্ভোগ, আল্লাহ পাক বলছে। তাহলে কাফের চরিত্র হচ্ছে দুনিয়াকে এক নম্বরে রাখা, আখেরাত নেই তাদের কাছে, অথবা থাকলেও মুসলিম সমাজের যারা ওই রকমই কাফেরদের রাস্তায় চলেছে, দুই নম্বরে। সবকিছু করার পরে দুনিয়ার পেট পূজা আর শরীর পূজা আর ভোগবিলাসের যতগুলি সামগ্রী লাগে সব পূজা করার পরে যদি সময় হয় তাহলে তখন আল্লাহ পরকাল, তখন নামাজ, হ্যাঁ তখন দিন, তখন দান খায়রাত, তখন রোজা, আর সময় নেওয়ার, তখন এলম শিখা, তখন আমল করা, সময় নেই জন্য দিন শিখার, অজ্ঞতার অন্ধকারে জুলুমাতে নিমজ্জিত রয়েছে, আল্লাহ পরকাল সম্পর্কে ইমানের ইসলামের পিলার পর্যন্ত খবর রাখে না, কিন্তু না শিখার সময় নেই, খুব ব্যস্ত জীবন, খুব ব্যস্ত থাকি কাজে, ইস্তাহিব্বুন আল হায়াত দুনিয়ার কাজে তো কথা বলেন না, যে ব্যস্ত থাকি সেই জন্য ডিউটি করতে পারি না, ব্যস্ত থাকি সেই জন্য ট্যাক্সি চালকরা, ওদের একটা উদাহরণ দিয়ে বলছি, যে 100 কিলোমিটার গাড়ি চালে তারপরে বেশি চালাতে পারে, প্রতিদিন 500 কিলোমিটার গাড়ি চালে শুধু ইনকাম করার জন্য, পেট পূজার জন্য 500 কিলোমিটার গাড়ি চালাতে পারি, কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা দিন শিখব এই তৌফিক হয় না। সারাদিন সকাল থেকে রাত 11-12 পর্যন্ত গাড়ি চালান, কেউ দুপুরবেলা একটু রেস্ট করে, কেউ করে না। ইস্তাহিব্বুন আল হায়াত আদ-দুনিয়া, যদি ইসলামের জন্য যদি একটু সময় দিতে হয় একটা পয়সাও লাগবে না, শুধু ফজরের নামাজে যেতে হবে, পাঁচ অক্ত সালাতে যেতে হবে, পাঁচ অক্তের টোটাল সময় 10 মিনিট 10 মিনিট করে হলে 50 মিনিট 50 মিনিট, এক ঘন্টার বেশি লাগবে না। যদি ফরজ নামাজটাতে হাজির হন, বেশি করে একটু বললাম তো 10 মিনিট, 4 রাকাত নামাজ পড়তে 10 মিনিটও লাগে না, হ্যাঁ 2 রাকাত 3 রাকাত নামাজে 10 মিনিটও লাগে না, 10 মিনিট করে ধরলাম। আর একটু বেশি করে ধরলে, খুব বেশি করে ধরেন যে আজান হওয়ার সাথে গেলেন আর একবার নামাজ শেষ করে আসলেন, তাহলে 2 ঘন্টা সময় লাগবে, 2 ঘন্টার বেশি লাগবে না সময়, 24 ঘন্টার মধ্যে আল্লাহ মাত্র 2 ঘন্টা চেয়েছেন। এইটা সব শেষের কাজ, বরং 98 জন শতকরা মুসলিম বেনামাজি আজকের যুগের পরিসংখ্যানে। আর যদি বলা হয় যে আজকে রাস্তায় বেরোতে হবে, আজকে এই করতে হবে, আজকে দলের স্বার্থে কাজ করতে হবে, আজকে নেতার স্বার্থে কাজ করতে হবে, আজকে অমুক ব্যক্তির স্বার্থে কাজ করতে হবে, আজকে সংসারের স্বার্থে করতে হবে, আজকে বৃষ্টি হয়েছে সুতরাং কৃষি কাজে নামতে হবে, ব্যবসা বাণিজ্য চলছে ঈদ পরবের সময়, সুতরাং দোকানে চব্বিশ ঘন্টা দোকান খোলা রাখতে হবে। ইয়াস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে তার খুব পছন্দ করে। আলাল আখিরা, আখিরাতের উপর, আখিরাত তাদের কাছে তুচ্ছ বিষয়, তাদের কোন যেটা বলা কর্মসূচি, কর্মসূচিতে নেই। আখিরাত ঈমান আমল দীন তাদের কর্মসূচিতে নেই, তাদের লিস্টে নেই। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, এটা হচ্ছে কাফের একটা খারাপ গুণ। যদি কোন মুসলিমের মধ্যে এই গুণ থাকে যে আমার দিনের জন্য সময় হয় না, দিন শিখার জন্য, এলেমের জন্য, আমলের জন্য সময় হয় না, দিনের খেদমতে কিছু সময় দেবের জন্য সময় হয় না, তাহলে জানবে যে এটা কাফের চরিত্র। আমি মুসলিমের সন্তান, আমার মধ্যে ঢুকে পড়েছে। ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে। কাফের আর একটা চরিত্র হচ্ছে আল্লাহর রাস্তায় যারা চলে তাদেরকে বাধা দেয়, নিজেও চলে না আর অন্যদেরকে বাধা দেয়। নামাজ পড়তে গেলে খারাপ বন্ধু বান্ধব যাদের আছে, নামাজ তো পড়িস তুই, আমার তো এক অর্থ পড়ি না, তুই তো পড়িস, আজকে চল আজকে খেলাটা দেখি, হ্যাঁ আজকে ক্রিকেট দেখি, আজকে অমুক করি, চল আজকে অমুক জেগে যাই, এই কাজ করি, ফিল্ম দেখি, সিরিয়াল দেখি, অথবা চার অর্থ পড়লি তো হাই, পাঁচ অর্থ পড়তে হবে, কেউ তো এক অক্ত পড়ে না, তুই তো চার অক্ত পড়িস। জি হ্যাঁ, ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তাহলে ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ মানে হাতে ধরে বাধা দেওয়া, কাফের না ইসলাম কবুল করতে দেবো না, ইসলামের উপর থাকতে দেবো না, ইসলাম থেকে ফিরে আসতে হবে। ওরা তো আছে, কিন্তু এইরকম যে কোন আংশিক ভাবে যারা আপনার ঈমান আমলে, আখেরাতের কাজে, দিন ইসলামের কাজে বাধা দেয়, নেক কাজে বাধা সৃষ্টি করে, ইসলামিক প্রতিষ্ঠান করবেন বাধা, মসজিদ করবেন বাধা, ইসলামিক লাইব্রেরি করবেন বাধা, কিন্তু গানের আর ফিল্মের যদি আপনি কোন প্রতিষ্ঠান কায়েম করেন, সিনেমা করেন, সার্কাস করেন, লাইসেন্স, দ্রুত লাইসেন্স, কিন্তু একটা ইসলামিক প্রতিষ্ঠান খোলেন, আর বড়ই জটিলতা। শুদ্ধ না সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে। ওয়াবগুনাহা ইওয়াজা, আর তৃতীয় চরিত্র হচ্ছে কাফেরদের, যে তারা এই ইসলামের রাস্তা কি বক্রভাবে সন্ধান করে, বক্র পথে সন্ধান করে, সোজা পথে দিয়ে ইসলাম কবুল করে না, বাঁকা পথে যায়। এর মানে কি? এর মানে হচ্ছে যে তারা দিন ইসলামের অপব্যাখ্যা করে, একটা অর্থ তাহরিফ করে, আয়াত হাদিসের অপব্যাখ্যা করে। যারা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মের নামে শিরক বিদাত করছে, তারা আয়াত আর হাদিসের অপব্যাখ্যা করে, তাদের কবর, মাজার, পূজা, পীর ধরা, মজহব ফরজ, অমুক ফরজ, একশো এতটি ফরজ, এইসবকে তারা সাব্যস্ত করে বা এসবের প্রচার প্রসার করে, বাতিলকে ছড়ায়। তো এক হচ্ছে বক্র পথ তলাশ করা, মানে অপব্যাখ্যা করা, কোরআনে হাদিসের আয়াতের অপব্যাখ্যা করা। আর আর একটি অর্থ হচ্ছে ওয়াবগুনাহা ইওয়াজা, আর এই আল্লাহর রাস্তা বক্র পথে তলাশ করি। এর মানে হচ্ছে যে যারা দিন ইসলাম পালন করে তাদেরকে বদনাম করার চেষ্টা করা, এবং দিন ইসলামের বিভিন্ন বিষয়কে এমন খারাপ ভাবে তুলে ধরা যাতে করে মানুষের মাঝে ঘৃণা ছড়ায় ইসলামের বিধিবিধানের উপর বা ইসলামপন্থীদের উপর। এরকম লোক আছে না নেই? মোনাফেক চরিত্রের লোকেরা, এটা কাফেররা এই কাজটা করে, মোনাফেকরা এই কাজটা করে। আজকাল প্রচার মাধ্যমগুলিতে তার একটি উদাহরণ, বহু বিবাহর প্রশ্ন যদি আসে তো এমন এমন ফিল্ম তৈরি করেছে যে ঘৃণা হবে। আরে একটা স্ত্রী যথেষ্ট, দুটো বিয়ে করা মানে জুলুম করা, জেনা করলে অত বড় অপরাধী মনে করেন আজকাল মুসলিম সমাজে, দুটো তিনটে বিবাহ করলে যত বড় অপরাধী, যদিও ইনসাফ করুক, অধিকাংশ চরিত্রহীনরাই দুটো তিনটে বিয়ে করে বড়, এখানে একটা বিয়ে করলো ছেড়ে দিয়ে হাঁটলো, আবার আর এক জায়গায় আরেকটা বিয়ে করলো ছেড়ে দিয়ে হাঁটলো। এই তো এক বদ চরিত্রের লোকেরা তো বদনাম করেছে করেছে একদিকে, আর একদিকে ইসলামের শত্রু কাফের মুশরিক আল্লাহ তুলি আর মুনাফিকরা লেগে আছে আজে বাজে ফিল্ম করে, একটার বেশি বিবাহ করা মানে বড় অপরাধী। কোন আলেম যদি দুটো বিয়ে করে, আরে আরে ওনাকে তো ভালো বলছিলাম, আমরা নিজের কানে শুনেছি, আর ওনাকে তো খুব ভালো মনে করতাম, এরকম কাজ করে ফেলেছে, যেন জেনা করে ফেলেছে, ব্যভিচার করে ফেলেছে। আচ্ছা, ইসলামকে বদনাম করা আর একটি দিক হচ্ছে আজকাল সিরিয়ালগুলিতে বেশি বাচ্চার উপর ঘৃণা ছড়ানো। দেখাচ্ছে সিরিয়ালে যে একজন লোক গরিব মানুষ, আর তার সাতটা আটটা ছেলে মেয়ে, আর খাওয়াতে পারে না, শীতের সময় কষ্ট পাচ্ছে বাচ্চারা, তাদের চিকিৎসা দিতে পারছে না, তার মানে এরকম করে জন্মের রাস্তায় ছেড়ে দিতে হবে? না না না, বেশি নেবেন না, ওই একটা নয় দুটা, তার বেশি না। মুনাফিক চরিত্রের লোকেরা যারা এসব ইসলামের ক্ষতি করার জন্য, ইসলামকে বদনাম করার জন্য এইরকমই সন্ত্রাসীদের সম্পর্কে বলতে গিয়ে, খারেজিদের সম্পর্কে বলতে গিয়ে দাড়িওয়ালা, শুধু দাড়িওয়ালাই খুন করে? এই 200 বছরের ইতিহাসে যদি দেখেন তো সবচেয়ে বেশি খুন করেছে যারা বিধর্মী, তারা যারা বেদিন, তারা দু চারজন যারা ধর্মের নামে খুন করে তাদের দোহাই দিয়ে আপনি দাড়িওয়ালা মানে সন্ত্রাসী, দাড়িওয়ালা মানে এরা বিপজ্জনক খতরনাক লোকেরা, হ্যাঁ এদেরকে বলে সাবধান, আর ঘৃণা ছড়ানো ইসলাম এবং যারা ভালো মুসলিম তাদের বিরুদ্ধে, এটা হচ্ছে ওয়াবগুনাহা ওয়াজা। বক্রপথ অবলম্বন করে, বক্রপথ তালাশ করে, উলাইকা ফি দলালিম বাইদ, এরা সুদূর গুমরাহিতে নিমজ্জিত রয়েছে যাদের এই খারাপ গুণগুলি। দুনিয়াকে এক নম্বরে রাখে, আখেরাত বলে পরোয়া নেই, আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে, দিনের দাওয়াতে বাধা সৃষ্টি করা, গান বাজনা করেন কোন বাধা নেই, কিন্তু যদি কোন ভালো স্কলার দেশে একটা ইসলামিক প্রোগ্রাম করতে চায়, না না ওর এখানে প্রবেশ নিষেধ, আর আসলে ওকে তাড়াতাড়ি করে এখান থেকে ব্যাক করো, বিদায় করো, না ইসলামিক অনুষ্ঠান করতে দেওয়া হবে না। এইরকমই তৌহিদ সুন্নতের অনুসারীরা যদি একটা ইসলামিক প্রোগ্রাম করে, বিদাতপন্থীরা উঠে উঠে লাগে যে না এই প্রোগ্রাম করলে মুশকিল আছে, আমাদের ধর্মকর্ম সব যাবে। এরাও এই গুণগুলি তাদের মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে কাফেরদের গুণ। ওমা আরসালনা মিন রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি, আল্লাহ পাক তারপরে রসুলগণ সম্পর্কে বলছেন, যুগে যুগে যত রসুল পাঠিয়েছেন আল্লাহ পাক যেই জাতির উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই জাতির ভাষাভাষী করে রসুল পাঠিয়েছেন, অন্য ভাষী রসুল কখনো পাঠান নাই। পাঠাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আরবদের কাছে, আর ভাষা হচ্ছে তার ল্যাটিন ভাষা, ইংরেজি ভাষা, এরকম করে পাঠান নাই। পাঠাচ্ছেন আল্লাহ পাক নবী রসুল ভারত উপমহাদেশে, আর পাঠিয়ে দিয়েছেন আরবি ভাষা বা হিব্রু ভাষায়, এই কাজ করেনি কখনো। মুসা আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামকে যেই জাতির কাছে পাঠিয়েছে সেই জাতির ভাষা ভাষী তারা ছিলেন, তাদের মাতৃভাষা হ্যাঁ আরবি ছিল না, ওই জাতির ভাষা তাদের ছিল। এইভাবে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম যেখানে পাঠানো হয়েছে, যদিও তাকে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য পাঠানো হয়েছে, কিন্তু প্রথম যেখানে পাঠানো হয়েছে যাদের মাঝে প্রথম তিনি নিজের স্থান তৈরি করবেন, কিছু লোক তো তৈরি করতে হবে সারা বিশ্বে আল্লাহর দিনকে পৌঁছে দেওয়ার জন্য, প্রথম তো কিছু লোক লাগবে যারা সহযোগী হবে, সাহাবাই কেরাম তারা ছিলেন সব আরব, আরবি ভাষাভাষী। আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনা মিন রাসূলিন, আমি এমন কোন রাসূল পাঠাইনি, ইল্লা বিলিসানি কওমিহি, যে তার জাতির ভাষাভাষী ছিলেন না, অর্থাৎ যে কোন রাসূলকে আমি প্রেরণ করেছি স্বজাতির ভাষাভাষী রাসূল পাঠিয়েছি, সেই ভাষা রাসূল আমি প্রেরণ করেছি। লিউবাইয়ানা লাহুম, কেন উদ্দেশ্য কি এর ফায়দা কি, যাতে করে তাদের জন্য স্পষ্ট ভাবে বর্ণনা করতে পারে, যাতে করে তাদের জন্য স্পষ্ট ভাবে বর্ণনা করতে পারে, কারণ যত স্পষ্ট ভাষী হোক না কেন যদি অন্য ভাষা ভাষী হয় তাহলে তাদের কাছে অস্পষ্ট। আমি বাংলায় যত স্পষ্ট করে বলি আরবদের কাছে একটা শব্দ বুঝে না, আরবি যত স্পষ্ট বাগ্মী বক্তা হোক না কেন এখানে এসে যদি আপনাদেরকে বলে তো আপনাদের জন্য অস্পষ্ট। তাহলে যতই সুন্দর ক্ষতি হোক না কেন, জুমার ক্ষতি বা ঈদের ক্ষতি, আরবি ভাষায় ওই বই দেখে আরবিতে খুতবা পড়বে বাংলাদেশে, ভারতে, হ্যাঁ পাকিস্তানে, বুঝে উর্দু আর খুতবা চলছে আরবিতে, বুঝে হ্যাঁ কেরালা ভাষা খুতবা চলছে আরবি ভাষায়, বুঝে বাংলা, বাংলা ছাড়া কিছু বুঝে না, আর খুতবা হচ্ছে 52টি খুতবা জুমার খুতবা, আর দুটো হচ্ছে ঈদের খুতবা, 54টি খুতবা আরবিতে মন্ত্র পাঠের মাধ্যমে আদায় হয়, যার ফলে জাতি গুমরা থেকে গুমরাই থেকে যায়, জাহেল থেকে জাহেল থেকে যায়। এই জন্য এইরকম দিন আল্লাহ কখনো নাজিল করেননি যে মন্ত্রের খুতবা, খুতবা মানে খেতাব করা, সম্বোধন করা, অ্যাড্রেস করা, সুতরাং সেই ভাষায় সম্বোধন করতে হবে যেই ভাষার লোক আপনার সামনে আছে। ফায়ুদুল্লাহু মান ইয়াশা, অতবার আল্লাহ পাক যাকে চান পথভ্রষ্ট করেন, যখন দেখে যে হেদায়তের দিকে আসেন আল্লাহ পাক ছেড়ে দেন সেই পথে পথভ্রষ্ট হয়ে যায়। ওয়াহদি মাইয়াশা, আর যাকে ইচ্ছা আল্লাহ পাক হেদায়ত করেন, তৌফিক দান করেন, যখন দেখেন তার অন্তরে সততা আছে, আগ্রহ আছে, সে চেষ্টা করে, একজন লোক সন্ধান করছে, হয়তো গোমরাহিতে শিরকে আছে, কিন্তু সন্ধান করে, ভালো কথা পেলে কবুল করে। ভালো শোনে আর শোনার পরে ভালো কথার অনুসরণ করে, শোনে যে কি বলছে, তার মধ্যে যাচাই বাছাই করে ভালোটা কবুল করার চেষ্টা করে। আল্লাহ পাক এদেরকে হেদায়ত করেন, আর এরাই হচ্ছে জ্ঞানী। আল্লাহ বলেছেন সূরা জুমারে, ওয়াহুয়াল আজিজুল হাকিম, আর তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত আর বিজ্ঞানময়। ওলাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা, আমি সন্ধ্যা আমি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শনাবলী নিয়ে প্রেরণ করেছিলাম, রাসূল করে পাঠিয়েছিলাম আমার নিদর্শন সহ, মানে মুজিজাত সহ। যে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক 9টি মুজিজা দিয়েছিলেন, এই কথা সূরা বনী ইসরাঈল আল্লাহ পাক বর্ণনা করেছেন। এছাড়াও মূসা আলাইহিস সালামকে 9টি মুজিজা দিয়েছিলেন ফেরাউনকে যখন হেদায়ত করতে, আর ফেরাউনের জাতি কিবতীদেরকে হেদায়তের উদ্দেশ্যে যখন প্রেরিত হলেন তিনি। কিন্তু সমুদ্র থেকে পার হয়ে আসার পরে যখন ফেরাউন ধ্বংস হয়ে গেল, ফেরাউনের সেনাবাহিনী ধ্বংস হল, তারপরেও বহু নিদর্শন আল্লাহ পাক দিয়েছিলেন বনী ইসরাইলদেরকে দেখানোর জন্য এবং তাদের কল্যাণের জন্য, অনুগ্রহ স্বরূপ আল্লাহ পাক তাদের জন্য মেঘের ছায়া, তাদের জন্য মান্না সালওয়ার খাবার ইত্যাদি, পানির ব্যবস্থা, ঝর্ণা ইত্যাদি, এরকম অনেক কিছু তাদেরকে দিয়েছেন, সেসবগুলিও এতে সামিল রয়েছে। আর আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, আন আখরিজ কওমাকা মিনাল যুলুমাতি ইলান নূর, যে তুমি বের করে নিয়ে আসো তোমার জাতিকে গুমরাহির অন্ধকার সমূহ থেকে ইলান নূর, আলোর দিকে। দেখেন ওইখানে মূসা আলাইহিস সালামের জামানায় তো গুমরাহি অনেক রয়েছে, বাতিল তরিকা অনেক রয়েছে, বাতিল মতবাদ অনেক আছে, বাতিল ধর্ম মিথ্যা ধর্ম অনেক রয়েছে, মিথ্যা উপাস্য অনেক রয়েছে, আর সত্য উপাস্য সত্য দিন হচ্ছে একটি। সেজন্য এখানে নূর এক বচন আল্লাহ পাক বলেছেন, ওয়াজকির হুম বিআয়ামিল্লাহ, এবং তাদেরকে স্মরণ করিয়ে দাও, শাব্দিক অর্থ হচ্ছে যাক্কিরের, আর এর প্রসিদ্ধ যেটা অর্থ অনুবাদকরা করে থাকে, ওয়াজকে উপদেশ দাও, কারণ উপদেশ দেওয়া হচ্ছে স্মরণ করা, স্মরণ করানো হচ্ছে উপদেশ দেওয়া। ওয়াজকির হুম, তাদেরকে উপদেশ দাও, বিআয়ামিল্লাহ, আল্লাহর দিনগুলি সম্পর্কে বা আল্লাহর দিনগুলি দ্বারা, আল্লাহর দিনগুলি দ্বারা তাদেরকে উপদেশ দাও বা তাদেরকে স্মরণ করিয়ে দাও আল্লাহর দিনগুলি। আল্লাহর দিনগুলি আইয়ামিল্লাহর একটি তাফসীর হচ্ছে আল্লাহর দিনগুলি, মানে অতীতে যে দিনগুলি চলে গেছে, অতীতে যে যুগ বা কাল চলে গেছে, সেই যুগের আবর্তন বিবর্তনে সৎকর্মশীলরা সম্মানিত হয়েছে, অসৎ অবাধ্যরা কাফের মুশরিকরা লাঞ্ছিত হয়েছে, ধ্বংস হয়েছে, এগুলি তাদেরকে স্মরণ করিয়ে দাও, এগুলির মাধ্যমে উপদেশ দাও। যুগে যুগে নবীর অনুসারীদেরকে আল্লাহ কিভাবে সম্মানিত করেছে, হেফাজত করেছেন, আর যারা বিরুদ্ধাচরণ করেছিল কিভাবে ধ্বংস করেছে, সামুদ জাতি কিভাবে ধ্বংস হয়েছে, তারপরে আদ সম্প্রদায় কিভাবে ধ্বংস হয়েছে, লুত আলী ইসলামের জাতি কিভাবে ধ্বংস হয়েছে, ফেরাউনরা কিভাবে ধ্বংস হয়েছে, নূহ আলী ইসলামের জাতি কিভাবে ধ্বংস হয়েছে। ওয়াজকির হুম বিআয়ামিল্লাহ, আল্লাহ পাকের দিনগুলি স্মরণ করিয়ে দাও, অতীতে যে দিনগুলি চলে গেছে, তা আইয়ামিল্লাহ মানে আইয়ামিল্লাহর তাফসীর করতে পারেন। অনেক মুফাসসিরগণ আইয়ামিল্লাহর তাফসীর করেছেন আল্লাহ পাকের অনুগ্রহ সমূহ, ইয়ামের বহু বচন আইয়াম, তাহলে শব্দের সাথে কাছাকাছি তাফসীর হচ্ছে যেটি বললাম প্রথমে, আল্লাহর দিনগুলো অতীতকালে যে সব ঘটেছে ওর মধ্যে যেমন উত্থান পতন ঘটেছে, তেমনি আল্লাহ পাকের যুগে যে অনুগ্রহ হয়েছে। কোন কোন তাফসীরকাররা আইয়ামিল্লাহ মানে নিয়ামিল্লাহ তাফসীর করেছে, আল্লাহ পাকের নিয়ামত সমূহ বা অনুগ্রহগুলি স্মরণ করিয়ে দাও, যে আল্লাহ তোমাদেরকে কি কি অনুগ্রহ করেছেন, বনী ইসরায়েলদের উপর কত আল্লাহ অনুগ্রহ করেছেন, যে তারা ছিল গোলাম, গোলামি থেকে তাদেরকে আল্লাহ পাক মুক্ত করলেন। ওয়াজাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এজন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বিআইয়ামিল্লাহ মানে বে আয়াদিহি ওয়া নিআমিহি, মানে আল্লাহ পাকের অনুগ্রহ এবং নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দাও, যে তারা ছিল ফেরাউনের এবং ফেরাউনের বংশধর, যারা ফেরাউনের অনুসারী মিশরের, তাদের গোলামির জীবনে আল্লাহ পাক তাদেরকে গোলামি থেকে মুক্ত করলেন। কত যে জুলম অত্যাচার হতো, তাদের ছেলেদেরকে ছেলে সন্তানকে হত্যা করত ফেরাউন, এবং মেয়েদেরকে দাসী হিসাবে বাড়িতে রাখত, এইসব থেকে মুক্ত করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তাদের শত্রুদের কবল থেকে রক্ষা করলেন, সমুদ্রে রাস্তা করে দিলেন, আর ওইদিকে শত্রুকে ধ্বংস করলেন। তারপরে যখন খোলা মাঠে চলে আসলেন, খোলা মাঠে বাড়ি নেই, ঘর নেই, আর রাত দিন সবসময় কাটাইতে হবে। বৃষ্টি হলো বৃষ্টিতে কাটাইতে হবে, আর রোদ হলে রোদে কাটাইতে হবে। এই সময় ও তাজলিলহু, আল্লাহ পাক তাদের জন্য ছায়া, মেঘের ছায়ার ব্যবস্থা করে দিলেন, ইয়াহুম বিল গামাম, মেঘমালা দিয়ে। ওয়া ইনজালুহু আলাইহিমুল মান্না ওয়াসসালাম, মান্না এবং সালওয়ার খাবার নামিয়ে দিলেন। সকালবেলা দেখে ছোট ছোট পাখি পড়ে আছে, পাখির গোস্ত আর এক ধরনের হালুয়ার মতো, হালুয়ার মতো আল্লাহ পাক নাজিল করে দেন। এই ছিল মান্না আর সালওয়া হচ্ছে এক ধরনের পাখি। এলা গায়রে যালিকা মিন আনবিয়া, এছাড়াও বহু নিয়ামত। তো আল্লাহ পাক বলছেন মূসা আলাইহিস সালামকে যে তোমার জাতিকে বনী ইসরায়েলদেরকে আল্লাহ পাকের নিয়ামত সমূহ স্মরণ করিয়ে দাও, তা দিয়ে উপদেশ দাও। আপনার আমার জন্য আল্লাহ পাক যেসব নিয়ামত আমাদেরকে দিয়েছেন অতীতে বা বর্তমানে, এগুলিতে অনেক উপদেশ রয়েছে, অনেক শিক্ষার বিষয় রয়েছে, যদি আল্লাহ শুকরগুজার হতে চান আপনি। আর যদি মনে করেন যে আমার নিজের করা এগুলি, কেউ দেয়নি, তাহলে তো আপনি মুসলিম না। কিন্তু আপনি যদি সত্যি মুসলিম হন, যে আল্লাহর দান, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, তাহলে এর মাধ্যমে আপনার সংশোধন হইতে পারে। ইন্না ফি যালিকা লায়াত, নিঃসন্দেহে এই বিষয়গুলিতে আয়াত, বহু নিদর্শন রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। লেকুল্লে সব্বারি, কিন্তু এই শিক্ষা নেবে কে? প্রত্যেক বড়ই ধৈর্যশীল, সাব্বার, যাতে অর্থের ব্যাপকতা রয়েছে, বড়ই ধৈর্যশীল মানুষ, আর বড়ই শুকরগোজার, বড় কৃতজ্ঞ, যারা যারা বেশি বেশি কৃতজ্ঞতা প্রকাশ করে আর বেশি বেশি ধৈর্য ধারণ করে, তাদের জন্য এই সব বিষয়গুলিতে শিক্ষার বিষয় রয়েছে, শিক্ষণীয় বিষয় রয়েছে। সবরের কথা আর শুক্রের কথা, মানুষের তো ভালো গুণ অনেক রয়েছে, কিন্তু ধৈর্যের কথা আর শুক্রের কথা কেন আল্লাহ পাক উল্লেখ করলেন? কারণ মানুষের দুটো অবস্থা হইতে পারে, তৃতীয় কোন অবস্থা নেই। সুখ না হয় দুঃখ, সুখ না হয় দুঃখ। যদি দুঃখ হয় কি করতে হবে? সবর করে ধৈর্য ধরতে হবে। আর সুখ হলে অহংকারী হইতে হবে, হ্যাঁ আমার মতো কেউ নাই, কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য আল্লাহ পাক দুটি গুণ উল্লেখ করেছেন। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের হাদিস, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টি বড় বিস্ময়কর, আশ্চর্যজনক, আশ্চর্যজনক। ইন্না আমরাল মুমিনা কুল্লাহু খাইর, মুমিনের বিষয় হচ্ছে কল্যাণ আর কল্যাণ। মুমিন সবসময় সুখে থাকে, মুমিনের সবসময় মঙ্গল হয়, কল্যাণ হয়। ওয়ালাইসা যালিকা ইল্লা লিল মুমিন, আর এটা মুমিন মুসলিম ছাড়া কোন কাফির হাসিল করতে পারে না, কোন বেদিন হাসিল করতে পারে। একমাত্র মুমিন ইমানদার সৎকর্মশীল হাসিল করে। ইন আসাবাহু সাররা, যদি সুখ হয় তার খুশির দিন আসে, তাহলে সাকারা শুকরিয়া জ্ঞাপন করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক কিছু দিয়েছেন, ফাকানা খায়র আল্লাহ, এটা তার জন্য কল্যাণকর হয়। শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দেন, যেমন এরপরই আয়াত আসছে। আর ওয়াইন আসাবাথু দররা, আর যদি দুঃখ আসে, দুর্দিন আসে, কষ্ট আসে, রোগ বালা মুসিবত বিপদ আপদ দুর্ঘটনা, হ্যাঁ আর্থিক সংকট, এইসব যদি হয়, যে কোনো অসুবিধা হোক না কেন, হ্যাঁ কষ্ট হোক না কেন, কি করে? সবারা ধৈর্য ধারণ করে, ফাকানা খায়র আল্লাহ, সুতরাং তার জন্য এটাও বড় মঙ্গলজনক হন। ইন্নাল্লাহ মা সাবেরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন, আল্লাহ আপনার সাথে আছেন। দুঃখে থাকলে আল্লাহ আপনার সাথে আছেন, সুখে থাকলে শুকরিয়া দেখে আল্লাহ বাড়িয়ে দিচ্ছেন। এটা মমিন শুধু হাসিল করে, পক্ষান্তরে যে বেদিন আল্লাহ নিয়ামত পেলে শুকরিয়া আদায় করে না, সুতরাং তাতে বরকত হয় না, আর ধৈর্য ধারণ করে না, বালা মুসিবত বিপদ আপদে ধৈর্য ধারণ করে হাহাকার নেমে আসে, সুতরাং তাদের দুনিয়ায় অশান্তি, টেনশনের শেষ নেই, টেনশনের শেষ নেই। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, স্মরণ করে যখন মূসা আলাইহিস সালাম নিজ জাতিকে বলেছিলেন, উযকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম, আল্লাহর নিয়ামত যে তোমাদের প্রতি রয়েছে তা স্মরণ করো। ইদ আনজাকুম মিন আলি ফিরাউনা, স্মরণ করো বিশেষ করে তোমাদেরকে যখন আল্লাহ পাক রক্ষা করেছিলেন ফেরাউনীদের থেকে, ফেরাউনের বংশধর থেকে। ইয়াসুমুনাকুম সু আল আযাব, যারা তোমাদেরকে কঠিন শাস্তি দিত, সামা ইয়াসুম মানে কঠিন শাস্তি দেওয়া, সু আল আযাব খারাপ আযাব, বড়ই নিকৃষ্ট শাস্তি দিত। ওয়ায়ুযাব্বিহুন আবনাকুম, তারই ব্যাখ্যা স্বরূপ এক অংশ, বিভিন্ন রকমের আযাব, মানসিক অশান্তি শাস্তি আর শারীরিক অশান্তি তার মধ্যে। ওয়ায়ুযাব্বিহুন আবনাকুম, তোমাদের ছেলে সন্তানগুনিকে তারা জবাই করে দিত। ওয়াস্তাহিউনা নিসাআকুম, আর তোমাদের নারীদেরকে, মেয়ে সন্তানগুলিকে তারা অবশিষ্ট রাখত তাদের দাসী বানানোর জন্য। আর নিজের মেয়েরা যদি অপরের বাড়িতে দাসী হয়ে কাজ করে, অথচ আপনি স্বাধীন জাতি, সচ্ছল জাতি, হ্যাঁ আপনার ওই গোলামে আর কাজের মেয়ে করে আপনার মেয়েকে রাখবেন, বোনকে রাখবেন, এটা আপনার প্রয়োজন না, তাহলে কত বড় গোলামি আর কত বড় অশান্তি চিন্তা করেন আপনি। এই জন্য কোন মুসলিম যে আত্মমর্যাদা থাকে, নিজের আপনজন বোনদেরকে, নিজের বংশের কোন মেয়েকে অপরের বাড়ির কাজ করার জন্য পাঠাবে? কখনো না। না খেয়ে মরে গেলে কাজ করবেন না। আর এতে যে জুল অত্যাচার হচ্ছে বিভিন্ন জায়গায়, জুল অত্যাচার নাও যদি হয় তো শরীয়তে জায়েজ না, শরীয়তে জায়েজ না। যে অসহায় হয়ে একজন মেয়ে, তার কোন মাহরম নেই, আপনজনে তার স্বামীও নেই, তার আপন বাপও নেই, ভাইও নেই, আর অপরের বাড়িতে থাকছে, এটা জায়েজ না শরীয়তে এইভাবে। তারপরে যদি বিদেশে পাঠিয়ে দেন, দেশে কাজ করলেও জায়েজ নাই, তার বিদেশে যদি পাঠিয়ে দেন, আপনার যদি ঘরের আপনার বোন বা কেউ যদি কাজের মেয়ে যদি অপর বাড়িতে কাজ করে, দশ ঘন্টা কাটায়, দশ ঘন্টা আর সে নিরাপদ থাকবে নিশ্চয়তা কোথায়? নিজের দেশে হইল, নিজের শহরে হইল, আপন জায়গায় হইল, আর তা যদি আবার বিদেশে পাঠিয়ে দেন তাহলে কত বড় অপরাধ করলেন। আল্লাহ ফাকর রব্বুল আলমিন বলছেন যে এই সব যে শাস্তি দিত ফেরাউনিরা তোমাদেরকে, হে বনি ইসরাইল, হে মুসা আলাইহিস সালাম তোমার বংশধরকে স্মরণ করে দাও, ফি যালিকুম বালাউম মির রব্বিকুম আযীম, এতে ছিল তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে এক মহাপরীক্ষা। বালাউন আযীমুন মির রব্বিকুম আসলে ছিল মহাপরীক্ষা, ছিল বালা মানে এক পরীক্ষা, বালা আমরা বালা মুসিবত বলি বিপদাপদকে, কেন? কারণ বিপদাপদের মাধ্যমে পরীক্ষা হয়। আবার এর দ্বিতীয় তাফসীর হচ্ছে বালাউন মানে হচ্ছে অনুগ্রহ, কারণ আল্লাহ পাক রব্বুল সুখ দিয়েও পরীক্ষা করেন। এই জন্য অফিজ আলিকুম এতে মানে তোমাদেরকে আল্লাহ যে নাজাত দিলেন, এতে মানে এই নাজাতে, এই গোলামীর জীবন থেকে আল্লাহ যে তোমাদেরকে রক্ষা করলেন, মুক্ত করলেন, অফিজ আলিকুম এতে কি রয়েছে? এই নিয়ামতটি বালা উন মির রব্বিকুম আযীম, মহা অনুগ্রহ রয়েছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, আল্লাহর অনুগ্রহ। তাহলে এই আয়াতের দুটি তাফসীর করতে পারেন, যে এতে তোমাদের মহা পরীক্ষা ছিল এই কষ্ট, আর যে জুল অত্যাচার তোমাদের উপর এসেছে এতে, আর এর অর্থ এটাও হইতে পারে যে এতে আল্লাহ পাকের বড় অনুগ্রহ রয়েছে যে তোমাদেরকে ফেরাউনীদের গোলামি থেকে আল্লাহ পাক মুক্ত করেছেন। ওয়াইজ তাআজ্জানা রব্বকুম, আর স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করলেন। তাআজ্জানা মানে ঘোষণা করা, এই জন্য আজানকে আজান বলা হয়। আজান দাও মানে ঘোষণা করা, কি সম্পর্কে ঘোষণা করা? যেন সালাতের ওয়াক্ত প্রবেশ করেছে, দুখুল ওয়াক্তুস সালাহ, নামাজের সময় শুরু হয়েছে, এই কথা জানিয়ে দেওয়া। তো আজানা থেকে আজান, তাজিন, আর এখানে আজানা, যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন, কি ঘোষণা করেছেন? লাইন সাকারতুম, এটা হচ্ছে একটি তাফসীর। আর তাজানার কেউ কেউ তাফসীর করেছেন, মুফাসসিরা দুটোই তাফসীর ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, সেটা হচ্ছে তাজানা মানে আল্লাহ পাক কসম করেছেন। কই তাজানা রব্বকুম, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক শপথ করে বলছেন, আল্লাহ তার সত্তার শপথ করে বলছেন কি? লাইন সাকারতুম, তাহলে কথাটিকে অকাট্য করে বর্ণনা করার জন্য আল্লাহ পাক যেন কসম করে বলছেন, এটাও তাফসীর হতে পারে। আবার তাফসীর যেটা প্রসিদ্ধ তাফসীর, সেটা হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা, আম সাধারণ ঘোষণা, যে কোনো মানুষের জন্য, যে কোনো মানুষের জন্য, যে কোনো দেশের জন্য। লাইন সাকারতুম কি ঘোষণা? তোমরা যদি শুক্রিয়া জ্ঞাপন করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযিদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তা বৃদ্ধি করে দেব, তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। শুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক বাড়িয়ে দেন, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রেও, ধন সম্পদের ক্ষেত্রেও, নিরাপত্তার ক্ষেত্রেও, যত নিয়ামত আপনার রয়েছে পরিবার পরিজনের ক্ষেত্রেও, যে সব ক্ষেত্রে শুক্রিয়া আদায় করেন। অপর দিকে দেখেন না, খাই খাই মিটছে না, এরকম করবেন না, বেতন বাড়লো তারপরে মন খারাপ, শুক্রিয়া দেন না। কারণ কারো যে ৫০০ টাকা বাড়ছে, আপনার যেহেতু ১০০ বেড়েছে, আর কারো যে বাড়ে হয় না, ৫ বছর চলে যাচ্ছে বেতনই বাড়ে না, ২০ বছর পরে ওই ১,০০০ ওই দিকে কেন দেখেন না আপনি? শুধু ওপর দিকে দেখছেন, কেউ যে হাসপাতালে পড়ে রয়েছে মাসকে মাস, ওই দিকে কেন দেখেন না? তো আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আপনি। লাইন সাকার তো আল্লাহ পাকের শুক্রিয়া আদায় করো। শুক্রিয়া আদায় করা শুধু দু চারটি কথার নাম নয়, এই জন্য আমার একটা আলোচনায় রয়েছে নিয়ামতের শুক্রিয়া। নিয়ামতের শুক্রিয়া কেমন করে করবেন? সংক্ষেপে, অন্তর থেকে শুক্রিয়া আদায় করা, যে মুনআম দানকারী অনুগ্রহকারীকে আল্লাহ, যা আমার কাছে আছে আল্লাহ দিয়ে, আল্লাহর দান। অন্তর থেকে সবসময় স্মরণে রাখা, সবকিছু আল্লাহ পাকের, সবকিছু আল্লাহ পাকের দান, এ হচ্ছে অন্তর থেকে শুক্রিয়া আদায় করা। দেখেন, যে যাকে যত বেশি ভালোবাসে তার অন্তরে তত বেশি তার শ্রদ্ধা আছে, ঠিক না? তার সবচেয়ে বেশি আল্লাহকে আপনি ভালোবাসবেন, সুতরাং সবচেয়ে বেশি শ্রদ্ধা, এহতেরাম আর মর্যাদা আপনার অন্তরে আল্লাহ পাকের হবে, সব আল্লাহর দান। আর জবানে শুক্রিয়া আদায় করা, যখন তখন সকাল বিকাল সব সময় নিয়ামত আসতে আছে, নিয়ামত আসতে আছে, আপনি হাঁটতে পারছেন, চলতে পারছেন, নিয়ামত নয়, সবসময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, জবান দ্বারাও শুকরিয়া আদায় করা, বিশেষ করে কোন নিয়ামত ভোগ করলেন, পেলেন, দেখলেন, আল্লাহ পাকের জবানে শুকরিয়া আদায় করবেন, আর কাজে কর্মে শুকরিয়া আদায় করা। অন্তর থেকে সবচেয়ে বড় শুকরিয়া হচ্ছে যে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসা, তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদবাদী হওয়া, শিরক মুক্ত হওয়া। দান করছেন আল্লাহ আর আপনি শিরকি কুহুরি আকিদা রাখেন যে এটা গৌস কুতুবদের দান, তাহলে কুফরি করলেন আপনি, দেন আল্লাহ আর সম্পৃক্ত করেন আর অন্য কারো সাথে। তো আল্লাহ পাকের সবচেয়ে বড় শুকরিয়া এই যেন তৌহিদ, আল্লাহ পাকের একত্ব, এই সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করতে হবে, অন্তর থেকে, জবান দ্বারা আর কাজে কর্মে। পাঁচ অক্ত সলাৎ শুকরিয়া, পাঁচবার করে আল্লাহ শুকরিয়া আদায় করেছে, পাঁচবার করে আল্লাহ শুকরিয়া আদায় করেছেন, এইরকম শুকরিয়া কি আদায় করে? বেনামাজি কোনদিন শুকরিয়া আদায় করতে পারে? কখনো হতে পারে না, সে সবচেয়ে বড় অকৃতজ্ঞ। মুসলিম হওয়া সত্ত্বেও সে তার ইসলাম প্রকাশ করল না, তার ইসলামের প্রমাণ পেশ করল না, যেটা ইসলামের প্রমাণ প্রুফ, পাঁচ অক্ত সলাৎ। শুকরিয়া মানে শুধু জবানে খেয়ে দিয়ে আলহামদুলিল্লাহ বলেন, বেনামাজি শুকরিয়া নয়। এটা যদি শুকরিয়া আদায় করে আল্লাহ পাক অবশ্যই বাড়িয়ে দেবেন, ওয়াদা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর ওয়াদায় খেলাফি হয় না। ওয়ালাইন কাফারতুম, আর তোমরা যদি অকৃতজ্ঞ হও, কুফরি দুই রকম, এক হচ্ছে অস্বীকার করা, এক হচ্ছে অকৃতজ্ঞ হওয়া, কুফরান। তোমরা যদি অকৃতজ্ঞ হও তো জেনে রাখো, ইন্না আযাবিল শাদীদ, নিশ্চয় আমার শাস্তি বড়ই কঠিন, আল্লাহ বলছে আমার শাস্তি বড়ই কঠিন, দিয়েছি এখন, ঢিল দিয়েছি, ছাড় দিয়েছি, নিয়ে নেব, ছিনিয়ে নেব। সুখের দিন এসেছে, সেই জন্য অহংকারী হয়ে গেছে, ওর দুর্দিন আসবে, অপেক্ষা করো। ওয়াকালা মুসা, মুসা আলাইহিস সালাম বললেন, ইনতাকফুরু, তার জাতিকে বলেছিলেন, তোমরা যদি অকৃতজ্ঞ হও, আল্লাহর না শুকরি করো, কুফরি করো, আনতুম মামান ফিল আরযে, তোমরা এবং পৃথিবীর সকলে, যারা পৃথিবীতে আছে, সারা পৃথিবীর মানুষ যদি অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর দিনকে অস্বীকার করে, অমান্য করে, অথবা অকৃতজ্ঞ হয়ে যায়, জামিয়ান ফাইনাল্লাহ লাগানিউন হামি, তো জেনে রাখো ভালো করে যে আল্লাহ পাক হচ্ছেন, হ্যাঁ, লাগানি, অবশ্যই অমুখাপেক্ষী, অমুখাপেক্ষী, আর অমুখাপেক্ষী নন, এবাদতের যে সারা দুনিয়ার লোক এবাদত করলো না, কি করে আমার গাড়ি চলবে, তাই না? কিন্তু সরকার, আরে সবাই রাস্তায় বেরিয়ে যাচ্ছে, আমার তো দলের লোকই বাঁচি না, হ্যাঁ, আজকাল পরীক্ষা করে ধর্মঘটার অবরোধ ডেকে, দেখি আমার লোক আছে কি নাই, লাগানি, আল্লাহ পাক অভাব মুক্ত, কোন প্রয়োজন নাই তোমাদের, এবাদত করলেও আল্লাহর কোন বেড়ে যায় না, আর সারা পৃথিবী কুফরি করলেও আল্লাহর ক্ষয়ক্ষতি হয়ে যায় না, আল হামিদ, তিনি প্রশংসিত। তোমার মেনাবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটি হাদিস রয়েছে, হাদিসটি একটু শুনেন, ইবনে কাসির হাদিসটি উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমের হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসে কুদসি, আল্লাহ পাক ইরশাদ করেছেন, আন্নাহু ক্বাল ইয়া ইবাদী, আল্লাহ বলছেন, হে আমার বান্দারা, লাও আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম জিন্নাকুম, তোমাদের আগের মানুষ ও আখের পরের মানুষ যারা এতদিন এসেছে আর আগামীতে যত আসবে কিয়ামত পর্যন্ত, সব মানুষ আর সমস্ত মানুষ এবং জিন, আগের জিন পরের জিন সবগুলি, আরো কি বলছেন যে কানু আলা আতকা কালবে রাজুলিন ওয়াহিদি মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু মানুষের এক অন্তরের মতো এক যদি হয়ে যায়, ঐক্য, এমন ঐক্য গড়ে তুলল যে সারা পৃথিবীতে এই কোটি কোটি মানুষ না, বরং একজন মানুষের মতো হয়ে গেছে, এত ঐক্য হয়েছে। মা জাদা যালিকা ফি মুলকি শাইয়া, সারা পৃথিবীর মানুষ এরকম এক পরহেজগার অন্তরের মতো হয়ে, আল্লাহ ভীরু অন্তরের মতো হয়ে যদি আল্লাহর ইবাদত বন্দেগি করে, আমার রাজত্বে কিছুই বেড়ে যাবে না। ইয়া ইবাদি, আমার বান্দারা শোনো, আল্লাহ পাক বলছেন, লাও আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আল আফজারে কালবে রাজুলিন ওয়াহিদিন মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে পাপিষ্ট লোকের অন্তরের মতো সবাই যদি পাপে লিপ্ত হয়ে যায়, সারা পৃথিবীর আগের পরের মানুষ জিন সবগুলি যদি একমত হয়ে পাপে ডুবে যায়, মা নাকাসা যালিকা ফি মুলকি শাইয়া, আমার রাজত্বে সামান্যতম কমে আসবে না, কিছু হবে না। কিন্তু দুনিয়ার শাসক পায়ের তলা থেকে মাটি সরে গেছে, নিজেও বুঝতে পারছে, অন্যরাও টের পাচ্ছে, তাই না? হ্যাঁ, ইয়া ইবাদি, তারপর হে আমার বান্দার, আল্লাহ পাক বলছেন, লাও আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাইয়্যিদিন ওয়াহিদ, তোমাদের আগের পরের মানুষ জিন সবাই যদি এক ময়দানে একত্রিত হয়ে যায়, সবাই জমা হয়ে গেছে, আর কি করছে, সালুনি, আর সবাই আমার কাছে যাচ্ছা করা শুরু করে। কে বলছে ধন দাও, কে বলছে জন দাও, কে বলছে এই দাও, কে বলছে সেই দাও, চাওয়া শুরু করেছে, চাওয়া শুরু করেছে। আর আল্লাহ দিতেই আছেন, দিতে আছেন। ফাতেই তো কুল্লা ইনসানের মাসআলা, তো আর সবাইকে আমি এক এক করে দিলাম, কাউকে খালি হাত ফিরালাম না, সবাইকে যদি দিয়ে দিই। এইভাবে আমরা যদি 25-50টা ফকিরকে দিই তো বাড়ি খালি, তাই না? আর সবচেয়ে দেশের বড় ধনী হয় তো কয়েক হাজার দিলে বা কত দিবে, আর কত দিবে, শেষ তো হবে এক সময়, হবে না? হবে না। আর 1 লক্ষ 2 লক্ষ লোক তো দিয়ে শেষ হবে, কিন্তু আল্লাহ পাক সবাইকে দিচ্ছেন, বলছে আমি সবাইকে যদি দিই, মা না কাসা, আর তারপরে তাদের ইচ্ছা মতো যা যে চায় তাকে, মন ভরিয়ে দিল, আমার মন ভরাইতে পারি না, দেশে যান ছুটি তো, আর গিফট আর উপঢৌকন নিয়ে যান, মন ভরাইতে পারেন, যাকে দিলেন আরো চাই, আরো চাই আপনার কাছে। গরিবদেরকে দান খায়রাত করেন তো অনেকে, যাকে দিচ্ছেন আরো চাই, মন ভরাইতে পারেন না, আল্লাহ সবার মন ভরিয়ে দিলেন। তারপরে বলছেন মা না কাছা জালিকা মিন মুলকি শাইয়া, আমার রাজত্বে সামান্য কমে যাবেন, আমি সবাইকে দিয়ে একবারে ফুল করে দিলাম, মন ভরিয়ে দিলাম, তারপরে একটু কমে নাই, কতটুকু কমবে উদাহরণ দিচ্ছেন, কমে না কিছুই, কতটুকু, ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াত ইযা উদখিলাল বাহর, একটা সূচকে যদি সমুদ্রে ঢুকিয়ে পানি উঠান, ডুবিয়ে দিয়ে পানি উঠালেন, কতটা পানি উঠবে, অতটা আল্লাহ পাকের রাজত্ব কমাতে পারবেন না। এখন আগের জাতিগুলির কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে মক্কার কাফের মুশরিকদেরকে, আলামিয়াতিকুম, তোমাদের কাছে কি আসেনি নাবাউল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের সংবাদ, তাদের ঘটনাবলী তোমরা জানো নি, শোনা নাই? কওমে নূহ, যেমন নূহ আলাইহিস সালামের জাতি, ওয়াদ আদ সম্প্রদায়, ও সামুদ, সামুদ সম্প্রদায়, তাদেরকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করেছেন, ওয়াল্লাযিনা মিন বাদিহিম, আর এদের পরে আরো অনেক জাতি ছিল, তাদের সংবাদ তোমাদের কাছে আসে নাই, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, যাদের সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে না। এ তো নূহ আর আদ, সামুদ, লুত, ইব্রাহিম, ফিরাউন, এগুলি আল্লাহ জানিয়েছেন, সেই জন্য জানলাম, আর বাকি অনেক জাতিকে আল্লাহ পাক ধ্বংস করেছে তাদের পাপের কারণে, কুফরের কারণে, আল্লাহ ছাড়া কেউ জানে না, লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ। যাআতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রাসূলগণ এসেছিল সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে, মুজিজা নিয়ে এসেছে, আয়াত নিয়ে এসেছে, কিতাব নিয়ে এসেছে, ওহী নিয়ে এসেছে, বাইয়িনাত এগুলি। ফারাদু আইদিয়াহুম ফি আফহাম, কিন্তু তারা তাদের হাতকে স্থাপন করেছিল নিজেদের মুখে, মুখে হাত রেখেছিল তারা। এর মানে আবার কি, মুখে হাত রেখেছিল, এর কয়েকটি অর্থ তাফসীরকাররা উল্লেখ করেছেন, একাধিক অর্থ হইতে পারে, একটা মুখে হাত রাখা এখনো আরবরা করে। আপনি যদি কথা বলেন আপনার মালিকের সাথে, আর মালিক যদি আপনার অহংকারী হয় আর আপনার সেই কাজটা করে দিতে চান, আপনার কথাও শুনতে চায় না, কি করে, তার মানে কি, হ্যাঁ চুপ কর, উস্কুত, কথা বলছে না, তার মানে চুপ কর, কথা বলবি না, চুপ কর, কথা বলবি, ঠিক না? ফারাদু আইদিয়াহুম ফি আফওয়াহিম, তারা রসুলগঞ্জ যখন এসেছে আর ওই কাফের অবাধ্য জাতিকে ইসলামের দাওয়াত দিয়েছে, তৌহিদের দাওয়াত দিয়েছে, কথা বলবে না, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, আমাদের বাপদাদার ধর্ম চলে আসছে, মূর্তি পূজা দেবো, ছাড়ব না আমরা, মুখ বন্ধ করো, ফারাদু আইদিয়াহুম, নিজেদের মুখে হাত দিয়ে ওদের ওই তোমরা চুপ থাকো। আর কোন কোন তাফসীরকাররা বলেছেন যে না, রসুলের মুখে হাত দিয়েছে, অনেক সময় ধরে কি করে মুখটাকে চেপে ধরে, খবরদার আর কথা বলবে, কথা বললে তোকে মেরে ফেলবো মুখে হাত দিয়ে, হ্যাঁ, তো এইরকমও করেছে, হতে পারে যে রসুলের মুখে হাত দিয়েছে, এটাও কেউ কেউ তাফসীরে বলেছেন। আর কেউ কেউ বলেছেন তাহলে তার মানে অস্বীকার, রসুলের দাওয়াতকে তার অস্বীকার করেছে, রসুলের মুখ বন্ধ করেছে, কথা বলতে নিষেধ করেছে। আর কেউ কেউ বলেছেন যে তারা রাগান্বিত হয়ে, রাগান্বিত হয়ে নিজের আঙ্গুলে কামড় দিয়েছে, যেমন অন্য আয়াতে রয়েছে কাফেরদের সামনে যখন দিনের কথা বলা হয়, আল্লাহ দ্রোহী আল্লাহর দুশমনদের সামনে আল্লাহ পরকালের কথা বলা হয়, তখন রাগে এমন ফেটে পড়ে, আব্দু আলাইকুম আনামিনা মিনাল গাইব, রাগে রাগান্বিত হয়ে তারা আঙ্গুলে কামড় দেয়, আঙ্গুলে কামড় দেয়, তো আঙ্গুলে তারা কামড় দিতে বরদাস্ত হয়নি এর কথা, এত রাগ উঠে তাদের। তো এই কথা কেউ কেউ বলেছেন, আর কেউ কেউ বলেছেন না ঠাট্টা উপহাস করে তারা মুখে হাত দিয়েছিল। যেমন ঠাট্টা উপহাস করে যখন হাসাহাসি করে আর হাসি থামতে পারে না, তখন কি করে? মুখে হাত দেয় না? দেয় না। খুব যখন হাসি এসছে, একটা হাসির কিছু চলছে, হাঁস থেকে দেখবেন লোকের মুখে হাত দাও। হ্যাঁ, করে না? করে না। ফারাদু আইডিয়া অফ ইয়াহ, এই তাফসীরটা কোন কোন তাফসীরকাররা বলেছেন যে তারা ঠাট্টা উপহাস করত নবী রসুলদেরকে নিয়ে আর হাসাহাসি করত আর নিজের মুখে হাত দিয়ে হাসিকে থামত বা হাসিকে দাবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ওয়াকালু, আর তারা কি বলেছিল মুখে হাত দিয়ে? ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, তোমাদেরকে যা নিয়ে পাঠানো হয়েছে তা আমরা অস্বীকার করি, মানব না। ওয়া ইন্না লাফি শাক্কি মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব, শাক্কিনের সিফাত হচ্ছে মুরিব, আর তার মাঝখানে রয়েছে মিম্মা তাদউনানা ইলাইহি। ওয়া ইন্না লাফি শাক্কি মুরিব মিম্মা তাদউনানা ইলাইহি, এটা ছিল আসল এবারত, যারা গ্রামার বুঝেন তাদের জন্য বললাম। তাহলে কি অর্থ কি তাফসীর? ওয়া ইন্না লাফি শাক, আর আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে আছি। শাক মানে সন্দেহ, আর রাইবুন মানে সন্দেহ, আর রাইব থেকে মরিব, মরিব মানে হচ্ছে বিভ্রান্তিকর, যা আরো সংশয় সৃষ্টিকারী, সন্দেহ সৃষ্টিকারী। তাহলে কি অর্থ করবেন? বলেন ওয়া ইন্না লাফি শাক্কিন, আর আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে আছি, মিম্মা তাদউনানা ইলাইহি, ওইসব বিষয় সম্পর্কে যেদিকে নবী রসুল তোমরা দাবিদার, তোমরা আমাদেরকে ডাকছো, আহ্বান করছো, তোমরা যেসব কথা বলো আল্লাহর তৌহিদের কথা, আল্লাহ এক, আর আমাদের এইসব দেব দেবীর পূজা চলবে না, আমাদের এইসব ধর্মকর্ম বাতিল, এই সম্পর্কে আমরা বিভ্রান্তিকর সন্দেহে পড়ে আছি, তোমাদের কথা মানব না। কালাত রসুল্লাহ, তখন তাদের রসুলগণ বলেছিলেন আফিল্লাহ শাক, কি আল্লাহতেও সন্দেহ রয়েছে নাকি? আল্লাহর অস্তিত্বে সন্দেহ রয়েছে? আল্লাহ পাকের কুদরত ক্ষমতায় সন্দেহ রয়েছে? আল্লাহ পাকের পাকড়াওয়ে সন্দেহ রয়েছে? আল্লাহ পাকের তৌহিদে সন্দেহ রয়েছে? আল্লাহ যে এক ও একক তাতে তোমরা সন্দেহান? যে বলছে আমরা সন্দেহ পড়ে আছি, আমরা তো তৌহিদের দিকে ডাকছি, নিজের ব্যক্তি পূজার দিকে ডাকি না, বলছে আল্লাহর এক, আল্লাহর ইবাদত করো। আফিল্লাহ শাক্কুন, কি আল্লাহতে সন্দেহ রয়েছে? ফাতির ইসসামাওয়াতি ওয়াল আরদ, অথচ তিনি আকাশসমূহ আর জমিনের সৃষ্টিকর্তা। ইয়াদউকুম, আল্লাহ তোমাদেরকে আহ্বান করছেন, আল্লাহর গরজে না, তোমাদের গরজে, তোমাদের কল্যাণের জন্য। কি জন্য? লিয়াগফির লাকুম মিন যুনুবিকুম, যাতে তোমাদের গুনাহগুলিকে আল্লাহ পাক মাফ করে দেন। ওয়া ইউআখিরাকুম ইলা আজালি মুসাম্মা, আর তোমাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দেন। তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ গুনাহ মাফ করেন, আর একটা নির্দিষ্ট কাল যে রয়েছে, মৌত পর্যন্ত আল্লাহ পাক সুখে রাখবেন, দুনিয়াতেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুখে রাখবেন, যদি আল্লাহর দিন পালন করে আল্লাহর আজাব নেমে আসবে না। পালু, তখন তারা বলেছে ইন আন্তুমিল্লা বাশারুম মিসলুন, তোমরা আবার কোথা থেকে নবী রসুল আসলে? তোমরা তো আমাদের মতো মানুষ বই কিছু না। হ্যাঁ, তোমরা তো মানুষ ছাড়ার কিছু না, তোমরা মানুষ হও, মানুষ কি করে রসুল হইতে পারে? রসুল মানুষ মানতে রাজি না, কাফের মুশরিকরা আর বিদাতিরাও, ঠিক কিনা? দেখেন জবাবে রসুল আকি বলবেন, বলে আমরা মানুষই কিন্তু আমরা রসুল, বলছেন তারা। তরিদুন আন তাসুদ্দুন আম্মা কানা ইয়াবুদু আবাউনা, তাদের সংশয় ছিল দুটি, তোমাদেরকে রসুল কি করে মানতে? একটা হচ্ছে তোমরা মানুষ আমাদের মতোই, আর দ্বিতীয় হচ্ছে যে আমাদের বাপদাদার ধর্ম বিরুদ্ধে বলছ। আরে বাপদাদার বিরুদ্ধে বলা, ধর্মের বিরুদ্ধে বলা মানে বাপদাদাকে মূর্খ বেকুব মনে করা। তুই কি মনে করো যে আমাদের বাপদাদা পূর্বশে এত বিচক্ষণ থাকা সত্ত্বেও বেকুব ছিল, যে ভ্রান্ত পথের পথিক ছিল? তাহলে আমাদের কি তো শুধু গাল দাও না, আমাদের বাপদাদাকে গাল দিচ্ছে, এইটা হলো গাল দেওয়া আজকাল বিদাতিদের কাছে, ওইটাই গাল দাও। যদি বলেন যে অন্ধ অনুকরণ করি না, কোরআন সুন্নাকে মানে, বলছে আবু হানিফাকে গাল দিতে, ঠিক না? দলিল মোতাবেক চলো, বলছে আমাদের বুজুর্গ অনেকদিনকে মানে না, দলিল দলিল করছে, বুজুর্গ অনেকদিনকে গাল দেয়, এইটাই হলো গাল দাও আমাদের। না কোনোদিন দেখেছেন গাল, একটা গাল দেখেছেন আমাদের আলোচনাতে কোনোদিন? তাহলে এত মিথ্যা কথা কেন যে এরা গাল দেয় আমাদের আলেম ওলামাকে? কখনো গাল দি না। জি হ্যাঁ, তারা গাল দেয়, তাদের ভাষা এত অশ্লীল ভাষা, এত খারাপ ভাষা, যেগুলি ভাষায় আনা যাবে না তাদের গালগুলি। ও তারা বলতো তুরিদু না তা শুদ্ধ না, কি আমাদেরকে বাধা দিতে চাও? আম্মা কানা ইয়াবুদ আবাও না, ওই তরিকা থেকে বা ওই ধর্ম থেকে বা ওইসব দেবদেবী উপাস্য থেকে যেসবে আমাদের পূর্বপুরুষরা পূজা করত, উপাসনা করত, ফাতুনা বে সুলতানি মুবিন, তাই যদি হয় তাহলে আমাদের কাছে কোন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসো, তার মানে আকাশ থেকে কোন মুজিজা নিয়ে আসো। যেমন আরব মুশরিকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে বিভিন্ন মুজিজা চেয়েছিল, কোরআনে কারিমের বিভিন্ন আয়াতে, যেমন সূরা বনী ইসরাঈল রয়েছে, তারা আকাশ থেকে ফেরেশতা নামিয়ে দাও, অথবা দেখো যে আমরা চড়ে যাচ্ছি আকাশে রাস্তা করে দাও ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের। তো এই সব কোন স্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসো আমাদের কাছে। কালাত রাহুল রসুল, তখন রসুলগণ যুগে যুগে প্রত্যেক যুগে যুগে যে রসুল্লাহ আছেন তারা বলেছেন যাও ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতো মানুষ ছাড়া আর কিছু নই। তাহলে রসুলরা কি বলছেন, আমরা তোমাদের মতোই মানুষ, মানুষ ছাড়া আর কিছু নয়। মানুষ ঠিকই কিন্তু রসুল এটাও মানতে হবে, মানুষও মানতে হবে রসুলও মানতে হবে। আর সৌদি আরবের ওলামায়ে কিরাম এই কথাই বলেন, আহলে হাদিসরা এই কথাই বলেন, সালাফিরা কোরআন সুন্নাহ অনুসারীরা এই কথাই বলেন যে রসুলগণ মানুষ কিন্তু তাদের প্রত্যেকটি ক্ষেত্রে মানতে হবে, এটাই হচ্ছে হক প্রত্যেক রসুলের দাওয়াত। ভালো করে আয়াতটা মনে রাখেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 11, কালাত লাহম 10 আর 11, কালাত লাহম রসুলুম, রসুলগণ কি বলেছিলেন, ইন্নাহানু ইল্লা বাশারুম মিসলুকুম, আমরা তোমাদের মতোই মানুষ, ওয়ালাকিন্নাল্লাহ ইয়ামুন্নু আলা মান ইয়াশাউ মিন ইবাদি, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করেন যার উপর চান তার বান্দাদের মধ্য থেকে রসুল নবী করে মনোনীত করার ক্ষেত্রে, আমাদেরকে মনোনীত করেছেন, নির্বাচিত করেছেন আল্লাহ পাক। আর তোমরা যে দলিল প্রমাণ চাইছো, মুজিজা চাইছো, সেটাও কিন্তু আমাদের ক্ষমতাই নেই, সেটা আল্লাহ পাকের হাতে, আল্লাহ যদি ইচ্ছা করেন দেখাবেন আল্লাহ পাক। তাই বলছেন অমা কানা লানা আন্না আতিয়াকুম বিসুলতান, আর আমাদের ক্ষমতাই নেই যে তোমাদের কাছে কোন দলিল প্রমাণ নিয়ে এসে পেশ করো, মুজিজা অলৌকিক কত পেশ করব, ইল্লা বিইজনিল্লাহ, তবে আল্লাহ পাকের অনুমতি হলেই। এখানে আল্লাহ পাকের অনুমতি লাগে নবী রসুলকে, আর পীরদেরকে আল্লাহর অনুমতি লাগে না, কম বিইজনি দিয়ে কাজ হয়ে যায়, বুঝলেন না। আয়াতের সাথে তাদের তরিকাকে মিলান, কোরআন একদিকে রাখেন আর একদিকে তাদের তরিকা রাখেন, হক স্পষ্ট হয়ে যাবে, দুধ আলাদা হয়ে যাবে আর পেশাব পায়খানা আলাদা হয়ে যাবে। আলো করে ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালুল মুমিনুন, সুতরাং আল্লাহর উপরেই মুমিনদেরকে ভরসা রাখা উচিত। ওমালানা, আর আমাদের কি হয়ে গেছে, আল্লাহ না তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর ভরসা করব না, ওয়াকাদ হাদানা সুবুলানা, অথচ আমাদেরকে আল্লাহ পাক রাস্তা দেখিয়েছেন, আমাদের আমাদের রাস্তা আল্লাহ পাক আমাদের দেখিয়েছেন। ওয়ালা নাসবিরান্না আলা মা আযাইতুমুনা, আর অবশ্যই অবশ্যই আমরা ধৈর্য ধারণ করব ওই সব কষ্টের উপর যে সব কষ্ট তোমরা আমাদেরকে দিয়েছো। তাহলে আম্বিয়া রসুলগণ ধৈর্য ধারণ করেছেন, তাদের অনুসারী মুমিনরা ধৈর্য ধারণ করেছেন, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে যেন ধৈর্যের তালকিন করছেন, ধৈর্যের উপদেশ দিচ্ছেন যে ধৈর্য ধরতে হবে, মুমিনদেরকে আল্লাহর ভরসা করতে হবে, আর যা কষ্ট কাফের মুশরিকরা দিচ্ছে বা দিয়েছে এর উপর আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। ওয়াল আল্লাহ ফালিয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, ভরসাকারীরা নির্ভরকারীরা যেন আল্লাহর উপরে নির্ভরশীল হয়। ওয়াকাল আল্লাযিনা কাফারু লিরুসুলিহিম, কাফেররা রাসূলদেরকে বলেছিল লানুখরিজান্নাকুম মিন আরযিনা, যখন দেখলো যে এরা তো ইসলামের দাওয়াত দেওয়া ছাড়বে না, এরা তো আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা ছাড়বে না, তখন তারা শাসানিমূলক কথা বলা, ধমক দেওয়া শুরু করলো, হুমকি দেওয়া শুরু করলো, কি লানু করে জান্নাক, অবশ্যই তোমাদেরকে বের করে দেব, মিন আরযিনা, আমাদের দেশ থেকে, আমাদের ভূমি থেকে, দেশ থেকে তাড়িয়ে দেব। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাই করা হয়েছে, আগের নবীদের সাথে এরকমই করা হয়েছে। আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা আমাদের ধর্মে ধর্মান্তরিত হয়ে আসবে, ধর্মে ফিরে আসবে এ কথা বলবেন না, যদিও শাব্দিক অর্থ ফিরে আসা, কারণ ধর্মে ফিরে আসা মানে এই হয় যে, ধর্মে ফিরে আসা মানে এই হয়, ফিরে আসা কোনখানে হয়, যেমন আমি বলছি যে আমি দাম্মাম ফিরে আসছি, তার মানে দাম্মামেই থাকতাম, ঠিক না। আপনি বাড়ি যাওয়ার পরে বলছেন ভাই আমি বাড়ি ফিরে আসছি, তার মানে কি আমি বাড়িতেই থাকেন, বাইরে গেছিলেন ফিরে আসছি। তো যদি এখানে অর্থ করেন যে আমাদের ধর্মে ফিরে আসো, তার মানে তোমরা আমাদের মতোই পূজারী ছিলে, মূর্তি পূজারী, আর সেই ধর্মে ফিরে আস, কোন নবী রসুল মূর্তি পূজা করেন নাই, বুঝছেন না। সেই জন্য অনেক গবেষক মুফাসসিররা বলছেন যে লাতাউদুন ফিম, আমাদের ধর্মে ফিরে আসো এই অর্থ না করে, যদিও কিছু অনুবাদকরা এরকম অর্থ করে দিয়েছে, না করে বলবেন যে আমাদের ধর্মে ধর্মান্তরিত হয়ে আসা, ধর্মান্তরিত হয়ে আসা, আগের ধর্মে ছিল না কিন্তু তুমি ওইদিকে সরে আছো না। যেমন মুসলিমদেরকে ভারতে বলা হচ্ছে যে তোমরা হিন্দুই ছিল, তোমাদের বাপদাদা হিন্দু ছিল, এখন আমাদের ধর্মে ফিরে আস না, ফিরে আসা নাই, তোমাদের কাছে প্রমাণ কি যে আমাদের বাপদাদা সকলে হিন্দু ছিল, হতে পারে আমাদের বাপদাদা পূর্বপুরুষরা আফগানিস্তানের ছিল, আরবের ছিল, আর কোথাও ছিল, বিভিন্ন দেশ থেকে এসে বসেছে, যেমন মোগলরা বাইরের ছিল, ঠিক না, জরুরি নয় যে তারাও সেই মূর্তি পূজক আর হিন্দু ছিল আর হিন্দু থেকে সবাই মুসলমান হয়েছে, অনেকে হয়েছে কিন্তু সকলে যে হিন্দু থেকে মুসলিম হয়েছে এরই বা প্রমাণ কিসের? সুতরাং এই কথা বলা ভুল যে তারা এই জন্য ধর্মান্তরিত, মুসলিম আছে মুসলিমদেরকে তারা ধর্মান্তরিত করতে চায়, হ্যাঁ ধর্মান্তরিত করতে চায়, কিন্তু আল্লাহ পাক তাদের কামিয়াব করবে না। ওয়াইয়াবাল্লাহ ইল্লা ইউতিম্মা নূরাহ, আল্লাহ পাক অস্বীকার করেন এই বাতিল শক্তিকে আর বলেন যে অবশ্যই তিনি তার আলোকে পূর্ণতা দান করবেন। যদিও কাফের বরদাস্ত করতে পারে আল্লাহ তার নূরকে অবশ্যই পূর্ণ করবেন। আল্লাহ পাক যেন কোন কুফরি শক্তিকে কামিয়াব না করেন। আল্লাহ পাক রব্বুল বলছেন ফাউহাই ইলাইহিম রব্বুহুম, তখন আল্লাহ পাক তাদেরকে ওহী করলেন নবীগণকে লানুহলি কান্না যালিমিন, সান্ত্বনা দেওয়ার জন্য অবশ্যই অবশ্যই অচিরেই আমি কি করব জালিমদেরকে ধ্বংস করব। এই জালিমদের যারা তোমাদেরকে ধর্মান্তরিত করতে চায় বলে যে এদিকে চলে আসো তাদেরকে আমি ধ্বংস করব। ওয়ালানুস কিনান্নাকুমুল আরদা মিন বাদিহিম, আর তাদের পরে তোমাদেরকে এই ভূমিতে আবাস দান করব, এখানে তোমাদেরকে বসবাসের সুযোগ, ওদেরকে ধ্বংস করে তোমাদেরকে বসবাসের সুযোগ দেবো। যারা ধ্বংস করতে চাইছে, যারা ধর্মান্তরিত করতে চাইছে, যারা দিদার দিন ধর্মের দিকে ফিরিয়ে নিতে চাইছে, তাদের কি হয়তো আল্লাহ ধ্বংস করে দিবেন আর আল্লাহ পাক অন্যদেরকে নেক বান্দাদেরকে ওই জমিনের ওয়ারিস উত্তরাধিকারী বানিয়ে দেবেন, যেমন আল্লাহ পাক এইরকম কথা অনেকগুলি আয়াতে বলেছেন ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালেহুন, জমিনের ওয়ারিস উত্তরাধিকারী কারা হবে? আমার নেক বান্দারা হবে। হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন যে ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সেনাবাহিনী বিজয়ী হবে, বলেছেন না বলেন নাই? হ্যাঁ আল্লাহ পাক কাতাবাল্লাহু লাগলিবান্না আনা ওয়া রাসূলি, আমি বিজয়ী হব আর আমার রাসূলরা রাসূলের অনুসারীরা বিজয়ী হবে, আল্লাহ পাকের বহু আদা রয়েছে। ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি হয়ে যেতে পারো তাহলে তোমরাই উপরে থাকবে এরা নিচে থাকবে। লালিকালিমান খাফা মাকামি, কিন্তু এটা কার জন্য? যারা আমার সামনে দণ্ডায়মান হয় ভয় করে, ওয়া খাফা ওয়াইদ, আর আমার শাস্তিকে ভয় করে, ওয়াইদ মানে শাস্তি, আমার হুমকিকে আমার শাস্তিকে ভয় করে, ওয়াস্তাস্তাহু, আর তা বিজয় কামনা করেছিল, নবীগণ বিজয় কামনা করেছিলেন, এটা একটি তাফসীর। তাহলে নবীরা বিজয় কামনা, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিজয় দান করো, আমিয়া রসুল কোন কামিয়াবি জন্য দোয়া করেছেন, আর কাফিররা অবাধ্যরা ধ্বংস হয়েছে, আর কেউ কেউ বলেছে ওয়াস্তাস্তাহু, কুফরি শক্তি যারা তারাই কি করেছিল বিজয়ী কামনা করেছিল, এটা হয়েছিল মক্কার কাফেররা এইরকম চ্যালেঞ্জ করেছিল আর দোয়া করেছিল, এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন আল্লাহ পাকের কাছে বিজয়ের জন্য, আর ওইদিকে কাফেররা বলছে আবু জাহল বলছে আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়াল হক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামাবি তানাবি আযাবিন আলীম, কোরআনে কারীমের আয়াতটি, আল্লাহ যদি মুহাম্মদের ধর্ম যদি সত্য হয় আর আমরা ভুল পথে থাকি তো ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আকাশ থেকে পাথর বর্ষা দাও আমাদের উপর, তার মানে তাদের ধারণা ছিল যে আমরাই হক পথে আছি সঠিক ধর্মে আছি, অথচ তারা বাতিলে ছিল, আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন ধ্বংস করে তাদেরকে, আর মক্কা বিজয় তারপরে হয়ে গেল কয়েক বছরের মধ্যেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে অস্তাফতাহু, এই কুফরি শক্তি কাফিররাও বিজয় কামনা করেছিল, খাবা কুল্লু জব্বারিন আনিদ, আর ব্যর্থ হয়েছিল, খাবা মানে উদ্দেশ্য পূরণ না হওয়া, ব্যর্থ হয়েছিল বা ব্যর্থ হয়ে থাকে কুল্লু জার, প্রত্যেক উদ্ধত অহংকারী, আর আনিদ আর প্রত্যেক হটকারী, যার মধ্যে হটকারিতা রয়েছে আর যার মধ্যে অহংকার রয়েছে তারা ব্যর্থ হয়। মিন ওয়ারাইহি জাহান্নাম, তাদের সামনে, ওয়ারার দুটি অর্থ, ওয়ারা মানে পেছনেও হয় আর ওয়ারা আরবিতে সামনেও কো বলা হয়, তো জাহান্নাম তাদের সামনে আছে, পেছনে তো নেই, অতীতকালে তো নেই, জাহান্নাম যেদিকে যাচ্ছে মতের পরে জাহান্নাম আছে, এই জন্য ওয়ারা মানে এখানে সামনে, তাদের সামনে জাহান্নাম রয়েছে। অয়ুস্কামি মাইন সদীদ, আর তাদেরকে পান করানো হবে জাহান্নামে, মিন মাইন সদীদ, রক্ত পুঁজ মিশানো পানি, সদীদ মানে হচ্ছে পুঁজ, জাহান্নামী জ্বলে জ্বলে যে পুঁজগুলি আর রক্ত বেরোবে এই পানি আর ফুটন্ত তা হবে, ইয়াতা জাররাহু, তা গিলে গিলে পান করবে তারা, কিন্তু ওয়ালা ইয়াকাদ ইউসিগুহু, তা তাদের জন্য গিলা সম্ভবপর হবে না, গিলতে পারবে না, গিলতে পারবে না, আটকে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস রয়েছে যে মুখের কাছে নিয়ে যেতে মুখ ঝলসে যাবে, যেমন কোরআনে রয়েছে ইয়াসবিল ওজু, চেহারা তাদের মুখমণ্ডল ঝলসিয়ে যাবে, পুড়ে যাবে, আর ঠোঁটগুলি নেমে যাবে নাভি পর্যন্ত, আর কি হবে, যেটুকু গিলল কারণ পিপাসা খুব লেগেছে, গিলল, গিললে কি হবে, ফাকাত্তা আমাহুম, তাদের নাড়ি ভড়িগুলি সব গলে বেরিয়ে যাবে পায়খানা রাস্তা দিয়ে, এই আজাব কাফের অবাধ্য জাহান্নামী নাফরমানদের হবে। আল্লাহ পাক তাই বলছেন যে গিলতেও পারবে, ওয়াতিহিল মউত মিন কুল্লি মাকান, আর মৃত্যুর যন্ত্রণা চারিদিক থেকে তাদের কাছে এসে যাবে, মানে ঘিরে ফেলবে। অমা হবে মাইয়্যিত, কিন্তু মত আসবে না, মরবে না। মৃত্যুর যন্ত্রণা হচ্ছে মন হচ্ছে মরে যাবে, মরে যাবে, কিন্তু মত আসবে না, কারণ মতকে শেষ করে দেওয়া হয়েছে, জবাই করে দেওয়া হয়েছে। খুলুদুন ফালা মত, জাহান্নামীরা চিরকাল থাকতে হবে, মত কখনো আসবে না। জান্নাতিরা শুনে রাখো, চিরকাল জান্নাতে থাকবে, আর কোনোদিন মত আসবে না। মত আসলে তো আবার এক অশান্তি শুরু হয়ে যাবে, কখন যে মরে যায়। যতই আয়েশ আরামের জীবনে থাকেন, যখন শরীরটা খারাপ হয়ে যায় তখন দুনিয়ার ভালো লাগে না, তাই না? কিছু ভালো লাগে, কখনো মরে যাব তো লাভ কি? জান্নাতে ওই ভয় থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামিন ওয়ারাইহি আযাবুন গালিজ, আর তাদের পেছনে কি রয়েছে? কঠোর শাস্তি রয়েছে। আমি ওয়ারাহি, পেছনে মানে এরপরে তাদের কঠোর শাস্তি রয়েছে। মাসালুল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাত, ওই সব লোকদের উপমা যারা তাদের প্রতিপালকের সাথে কুফরি করেছে, তাদের উপমা হচ্ছে আমালুহুম, তাদের আমলগুলি। কুফরির অবস্থায়, শিরকের অবস্থায় যারা সৎ কাজ করেছে, জনকল্যাণমূলক কাজ করেছে, দান খায়রাত করেছে, কিছু ভালো কাজও করেছে, কিন্তু শিরকি জীবন। আজকাল যারা শিরক বিদাত করে আর ধর্ম করে, পরিষ্কার এমনি দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে রেখেছে, আর কত যে তাদের ওই ইসলাম পালনের জন্য কষ্ট ক্লেশ করেছে, মেহনত পরিশ্রম করেছে, সংসার যা ত্যাগী হয়ে ছেলে মেয়ে ছেড়ে দিয়ে চলে গেল কয়েক মাসের জন্য, এইসব কত কষ্ট করেছে। শিরক বিদাতের পথে যদি এগুলি মেহনত হয়ে থাকে, এইরকম এক দেশ থেকে এক দেশ মাজারে ধর্ণা দেওয়ার জন্য এসে কত যে রাস্তা পথে কষ্ট করতে হয়েছে, হ্যাঁ, এগুলোকে নেক আমল মনে করেছে, আর এর সাথে কিছু নেক আমলও করেছে, ভালো কাজ, নামাজ টামাজ পড়ে, এগুলো তো ভালো কাজ, হ্যাঁ, এবার তোমাদের রোজা রাখে তো ভালো কাজ, দান খেরাত করে ভালো কাজ, তাদের বিবিরা শিরকি আকিদা নিয়ে হেজাব পর্দা করে তো ভালো কাজ। আল্লাহ পাক এই কাফের মুশরিকদের ভালো কাজ সম্পর্কে বলছেন যে তাদের আমলগুলি হচ্ছে কেমন, নেক আমলগুলি কারামাত, ছায়ের মত, ছায়ের মত। ইস্তাদদ বিহি রিহু ফি ইয়ামিন আসিফ, ঝড়ের দিনে যদি প্রচন্ড বাতাস প্রবাহিত হয়, এত ঝড়ের দিন আর প্রচন্ড বেগে বাতাস আসলো, আসার পরে ছাইগুলি থাকবে কিছু, সব ছাইকে উড়িয়ে নিয়ে যাবে, ওই রকমই কিয়ামতের দিনে বড় আশা নিয়ে আসবে। দাঁড়িয়ে রেখেছিলাম, নামাজ পড়েছিলাম, তাহাজ্জুদ পড়েছিলাম, সলাতুল আওয়াবিন পড়েছিলাম, আবার সাও বিদাতি সলাতুল আওয়াবিন মাগরিব এশার মাঝখানে, হ্যাঁ, সকালবেলা সলাতুল দোহা নয়, এইসব ভ্রান্ত ধারণা, কত যে জিকির করেছে, কত তরিকার জিকির করেছে, শিরক বিদাত আকীদা এইসব নিয়ে, ওই রকমই হবে। যেমন ছায়ের উদাহরণ, যে ছাই কোন জায়গায় জমা করা আছে ছায়ের স্তূপ, আর ঝড় ঝড়ো হাওয়া আসলে আর সবকে উড়িয়ে নিয়ে গেল। অন্য ভাষায় কোরআনে কি আল্লাহ বলছে, কাসারা মরিচিকার মতো, মরিচিকা দেখে মনে করে বললে দিনা কাফারু আমালহম কাসারা, মরিচিকা দেখে পিপাসিত মানুষ দৌড় দিয়ে আসে যে পানি পাবো পানি পাবো, কিন্তু আসলে বালির চর, হ্যাঁ, বালির চর চিকচিক করছে আর পানির মতো লাগছে রোদের সময়। আল্লাহ বলছেন, লা ইয়াকদিরুন মিম্মা কাসাবু আলা শাই, যা কিছু উপার্জিত করেছিল তার উপর কোনো কিছুই, ওই কোনো কিছুর তার মধ্যে কোনো কিছুর উপরই সক্ষম হবে না। লা ইয়াকদিরুন মিম্মা কাসাবু, যা কিছু তারা উপার্জন করেছিল তার মধ্যে থেকে কোনো কিছুর উপর তারা সক্ষম হবে না, মানে কোনো কিছু তার ফল পাবে না, নেক আমলে কোনো ফল পাবে না। যালিকা হুয়া দালালুল বাইদ, এই হচ্ছে তাদের সুদূর ভ্রষ্টতা, সুদূর গুমরাহী। সময় হতে যাচ্ছে, এই জন্য এখানেই তাফসির আজকে শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাকি তাফসির আমাদেরকে পুরা করার তৌফিক দান করেন, এবং তাফসিরের সাথে যা আমরা পড়ছি শুনছি জানছি বা জানাচ্ছি, আল্লাহ পাক প্রতিটি কথার উপর আমল করার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাকের কথার উপর, তার রাসূলের বাণীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বাস্তবায়নের তৌফিক দান করেন, ইসলাম সংশোধনের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের বালা মুসিবত যেন দূর করে দেন। যেসব ভাই বোনেরা অসুস্থ রয়েছেন মুমিন মুমিনাত, আল্লাহ পাক তাদেরকে যেন শিফা দান করেন। যারা বিপদ আপদে রয়েছেন বিপদ আপদ যেন দূর করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز. وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء؟ قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص. وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم. وأدخل الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم تحيتهم فيها سلام. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تؤتي أكلها كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون. ومثل كلمة خبيثة كشجرة خبيثة اجتثت من فوق الأرض ما لها من قرار. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء. ألم تر إلى الذين بدلوا نعمة الله كفرا وأحلوا قومهم دار البوار جهنم يصلونها وبئس القرار. وجعلوا لله أندادا ليضلوا عن سبيله قل تمتعوا فإن مصيركم إلى النار. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال الله الذي خلق السماوات والأرض وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشاء يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز الله پاک رب العالمين جبتي پرشنسا جني آكاش زمين سب كيشو سرشتي করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টিতে লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, অযথা উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক কোনো কিছু সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন এবং এই আসমান জমিনের মাঝে আল্লাহ পাক মানব জাতিকে জিনকে সৃষ্টি করেছেন এবং জিন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই আল্লাহর জমিন আবাদ করবে মানব জাতি এবং তারা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করবে। আল্লাহ পাক এই মহৎ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, বিনা কারণে অযথা উদ্দেশ্যবিহীন আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। সাল্লাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অনুসরণ করলেই আল্লাহ পাকের সৃষ্টির উদ্দেশ্যের বাস্তবায়ন সম্ভবপর হয়। আমরা তাফসীর করব সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 19 থেকে। এতে আল্লাহ পাক সম্বোধন করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি, আর পরোক্ষভাবে প্রত্যেক মানুষকে সম্বোধন করা হয়েছে। আলাম তারা, হে নবী তুমি কি চিন্তা করে দেখো না, হে মানুষ তুমি কি চিন্তা করে দেখো না, অন্তর্দৃষ্টি দিয়ে দেখো না, أن الله خلق السماوات والأرض بالحق যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী বিল হক যথাযথভাবে উদ্দেশ্যের সাথে সত্য সহকারে যাই বলেন। এ হচ্ছে বিল হকের তরজমা, অনুবাদ বিভিন্নভাবে বিভিন্ন অনুবাদকরা করেছেন, কিন্তু তার তাফসীর হচ্ছে যে আল্লাহ পাক অনার্থক তৈরি করেননি, খেলতামাশার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেননি আসমান জমিন। বরং আল্লাহ পাক বলছেন হামা খালাকনা সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা লাইবিন, আমি আসমান এবং জমিন আর এর মাঝে যা কিছুই রয়েছে আর যে কেউ রয়েছে এগুলিকে আমি খেলাধুলার জন্য সৃষ্টি করিনি, লাইবিন এজন্য সৃষ্টি করিনি। আল্লাহ পাক আর এক আয়াতে ইরশাদ করেছেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি এই ধারণা করো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি হে মানুষ, খালাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসা, উদ্দেশ্যবিহীন এমনি অযথা সৃষ্টি করেছি, আবাস মানে ফালতু কাজ কর, ফালতু ফালতু সৃষ্টি করেছি এমনি বিনা কারণে সৃষ্টি করেছি না, অবশ্যই উদ্দেশ্য রয়েছে। যাকে হক বলে কোরআনে কারিমের অনেকগুলি আয়াতে ব্যক্ত করা হয়েছে। আল্লাহাক সৃষ্টি করেছেন বিল হক, সত্য সহকারে, যথাযথভাবে, যথার্থ উদ্দেশ্যে। আর ওই আয়াতে বলছেন যে আয়াতে রয়েছে আফাহাসিল তো আন্নামা খালাকনু আবাস ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে না, তার মানে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। তাহলে ফিরে আসতে হবে কি জন্য? একটা উদ্দেশ্য রয়েছে তোমাদের দুনিয়ায় পাঠানোর। তো আল্লাহ পাক বলছেন যে আসমান জমিন এগুলিকে আল্লাহ পাক যথার্থ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। এই আসায়ুজহেবকুম, তোমরা যদি আল্লাহ পাকের এই উদ্দেশ্যের বাস্তবায়ন না করো, অর্থাৎ আল্লাহ পাকের ইবাদত বান্দেগী না করো হে মানুষ, তাহলে আল্লাহ যদি চান তাহলে তিনি তোমাদেরকে সরিয়ে দেবেন, ইউজহেবকুম, তোমাদেরকে এই পৃথিবী থেকে নিয়ে যাবেন, ধ্বংস করে দেবেন। ওয়াতি বিখালকিন জাদিদ, এবং নিয়ে আসবেন তিনি নতুন সৃষ্টি, নতুন সৃষ্টি আল্লাহ ফাক রব্বুল আলামিন নিয়ে আসবেন। জানলা খোলা আছে নাকি? আওয়াজ আসছে কেন? বন্ধ করে দেন, খোলা থাকে নাকি? না বাতাস দরকার। ওয়াতি বিখালকিন জাদিদ, নতুন সৃষ্টি নিয়ে আসবেন, তার মানে এই মানব জাতিকে আল্লাহ ধ্বংস করে দেবেন, সমলে বিনাশ করে দেবেন, তারপরে নতুন কোন মাখলুক, আর এমন মানুষদেরকে নিয়ে আসবেন যাদেরকে এখনো সৃষ্টি করেনি, বা এমন মাখলুক আল্লাহ সৃষ্টি করবেন, অন্য কোন মাখলুক যারা আল্লাহ পাকের অবাধ্য হবেন, আল্লাহ পাকের আনুগত্য করবে, ইবাদত বন্দেগী করবে। এ হচ্ছে প্রসিদ্ধ তাফসীর, যেমন কোরআনে কারিমের সূরা মুহাম্মাদের শেষে রয়েছে ওয়াইন তাতাওয়াল্লাও ইস্তাবদিল কওমান গায়রাকুম সুম্মা লা ইয়াকুন আমসালাকুম, তোমরা যদি ফিরে যাও, বিমুখ হও, আল্লাহর দিন থেকে ফিরে যাও, আল্লাহ পাকের ইবাদত থেকে ফিরে যাও, আল্লাহ পাকের আদেশ নিষেধ মানা থেকে ফিরে যাও, তাহলে ইস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের ছাড়া অন্য জাতিকে তোমাদের স্থানে আল্লাহ পাক নিয়ে আসবেন, সুম্মা লা ইয়াকুন, তোমাদেরকে ধ্বংস করে, তোমাদের স্থানে মানে তোমাদের স্থান শূন্য করে দিবেন, তোমাদেরকে ধ্বংস করে, আর তোমাদের জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন অন্য জাতিকে। সুম্মা লা ইয়াকুন আমসালাকুম, অতঃপর তারা তোমাদের মতো অবাধ্য হবে না, নাফরমান হবে না। আর কেউ কেউ বলেছেন খালকুল জাদিদ মানে নতুন রূপে সৃষ্টি করা, তাহলে দ্বিতীয় তাফসীর এভাবে করা যেতে পারে, যেমন কোন কোন তাফসীর এই তাফসীরটি রয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তোমাদেরকে ধ্বংস করবে, মানে তোমাদের মৃত্যু হতে হবে, তোমরা প্রত্যেকে মৃত্যুবরণ করবে, আর তারপরে তোমাদেরকে নতুন আকারে সৃষ্টি করবেন, নতুন ভাবে সৃষ্টি করবেন। যেমন কোরআনে কারিমে অন্য আয়াত রয়েছে এই ভাষা দিয়ে, খালকুন জাদিদ দিয়ে, যে কাফেররা যারা পরকালকে অবিশ্বাস করত, তারা বলতো যে আমরা মরে যাব, সরে যাব, গলে যাব, হাড় হাড় দিয়ে আমাদের সব শেষ হয়ে যাবে, আইন্না লামাবুসুনা খালকান জাদিদ, তারপরে আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করা হবে। তো ওখানেও খালকান জাদিদা শব্দটি এসছে। তাহলে এই তাফসীর হতে পারে যে আল্লাহ চাইলে তোমাদের সকলকে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেবেন, একসাথে হোক আর ধীরে ধীরে হোক, যেমন ভাবে মানুষের মত আসছে, কেউ যাচ্ছে দুনিয়া থেকে, কেউ আসছে দুনিয়ায়, কেউ ভূমিষ্ঠ হচ্ছে আর কেউ বিদায় নিচ্ছে এখান থেকে, এই করতে করতে পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক ধ্বংস করে দিবে, কল্লমান আলিহা ফান, সবকিছু ধ্বংসশীল ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলম আবার নতুন ভাবে তোমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ চাইলে, আর করবেন আল্লাহ পাক, হবেই কিয়ামতের দিবসে। ওমা যালিকা আল্লাহ বিআজিজ, আর এই পুনরুত্থান দ্বিতীয় তাফসীর যদি ধরেন, তাহলে পুনরুত্থান মানে পুনরায় তোমাদেরকে সৃষ্টি করা নতুন ভাবে আবার, অথবা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে নতুন কোন জাতিকে সৃষ্টি করে নিয়ে এসে এই পৃথিবীতে আবাদ করা আল্লাহর কাছে কিছু কঠিন বিষয় নয়। ওমা যালিকা আল্লাহ, এটি আল্লাহর জন্য বিআজিজ, কোন কঠিন নাই, কঠিন বিষয় নয়, কোন মুশকিল নয় আল্লাহর জন্য। আল্লাহ কোন বললেই হয়ে যায়, কোন বললে ধ্বংস, কোন বলে ধ্বংস হওয়া ধ্বংস করে দিলেন, আর কোন বলে আল্লাহ পাক আবার সৃষ্টি করবেন, কোন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন মত দান করবেন মানুষকে, আবার কোন বলে আল্লাহ পাক বলবেন যে উঠে আসো, হ্যাঁ কবর থেকে উঠে আসো, মাটি থেকে উঠে আসো। ওবারাজুলিল্লাহ জামিয়া, এ পরের আয়াতটি দ্বিতীয় তাফসীরে সমর্থন করে, তাহলে নতুন ভাবে আল্লাহ পাক তোমাদেরকে পুনরায় সৃষ্টি করবেন কিয়ামতের দিনে, পুনরুত্থানের দিনে। ওবারাজুলিল্লাহ জামিয়া, আর তারপরে সকলেই আল্লাহর সামনে উপস্থিত হবে। ফাকালা দুআফা, এই পরকালে কি হবে? পরকালে দুই শ্রেণীর মানুষ হবে, প্রথম দুই শ্রেণীর মানুষ, মমিন আর কাফের, তাই না? সৎ আর অসৎ, জান্নাতি আর জাহান্নামী। আবার যারা জাহান্নামী হবে, অসৎ হবে, তারা দুই ভাগে বিভক্ত হবে। একদল হবে নেতৃস্থানীয় ব্যক্তি, ধর্মীয় নেতৃত্ব দিয়েছে আলেম সমাজ, পীর সমাজ, হ্যাঁ হুজুর সমাজ, এরা, আর বিশেষ করে যারা বিভ্রান্ত করেছে, কারণ অসৎদের সম্পর্কে বলছি, তাই না? অসৎদেরকে বললাম, অসৎ, কাফের, মুশরিক, বিদাতি, যারা বিভ্রান্ত হয়েছে, বিভ্রান্ত করেছে, তো এরা দুই ভাগ বিভক্ত। একদল হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি, ধর্মীয় নেতা অথবা রাষ্ট্রীয় নেতা, রাষ্ট্রীয় ক্ষমতার কারণে জাতিকে গুমরাহের দিকে ঠেলে দিয়েছে, অথবা ধর্মীয় প্রভাবের কারণে আলেম ওলামাদের, বুজরুগদের আর পীরদের, মশায়েখদের মান মর্যাদা মানুষের অন্তরে, যার ফলে যা বলেছে তাই অন্ধভাবে শুনেছে, মেনেছে। এরা নেতৃস্থানীয় ব্যক্তি, একদল অসৎ যারা গুমরা করেছে, আর একদল অসৎ যারা অন্ধ ছিল, অন্ধ অনুসরণ করেছে, কোরআনে হাদিস সরাসরি চর্চা করেনি, লেখাপড়া করেনি, জানার চেষ্টা করেনি ওহির বিধান, তারা কি করেছে, বড়দের অন্ধ অনুকরণ করেছে, তাকলিদ করেছে, আর ভুল পথে পরিচালিত করে শিরক বিদআত করতে বলেছে, তাই করেছে। আমরা কি বুঝি? বোঝার শক্তি আছে, যাচাই বাছাইয়ের শক্তি আছে, তারপরও করেনি, যেমন হচ্ছে অবস্থা আজকাল মুসলিম সমাজের। যখন কিয়ামতের দিনে সকলে উপস্থিত হবে, সকলে উপস্থিত হবে, মুমিন জান্নাতি উপস্থিত হবে, জাহান্নামী আর জাহান্নামীরা দুই ভাগে বিভক্ত, নেতৃস্থানীয় ব্যক্তি তাদের যারা গোমরা করেছে, আর যারা গোমরা হয়েছে জনসাধারণ, সকলে হাজির হবে। ফাকাল আদ্দুআফাউ লিল্লাযীনাস্তাকবারু, অতপর দুর্বল লোকেরা, মানে ভক্তরা, অনসারীরা, জনসাধারণ, এরা দুর্বল, বড়রা যা বলে তাই শুনে, সমাজপতি যাই বলে তাই শুনে, আলেম সমাজ যাই বলে তাই শুনে, হক বলুক আর বাতিল বলুক, যাচাই বাছাই করার চেষ্টাও করে না, আর মনে করে যা আমরা কি বা করতে পারব, এরা দুর্বল। এদেরকে দোয়াফা, দাইফনের বহুবচন, দোয়াফা দিয়ে আল্লাহ ব্যক্ত করেছেন। লিল্লাযীন আস্তাকবারু, আর যারা অহংকারী, অহংকারী অর্থাৎ যারা অহংকার করেছে আল্লাহ পাকের ইবাদত বন্দিগিতে, অহংকার করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য অনুসরণ করতে, অহংকার করেছে, অহংকার কারণে হককে, সত্যকে প্রত্যাখ্যান করেছে। অনেক সময় তারা যেহেতু কোরআন হাদিসের ভাষা জানত, জানতে পেরেছে, তারপরে মানমর্যাদার বিষয়ে ইনকাম সোর্স রয়েছে, প্রভাব রয়েছে, মান সম্মান রয়েছে, এখন যদি বলি যে এটা ঠিক না, এটা বিদআত, এটা শিরক, এতদিন যেগুলি করেছে এগুলি ভুল করেছি, তাহলে মান সম্মান সব যাবে, সমাজ থেকে উচ্ছেদ হয়ে যেতে হবে, ইনকাম সোর্স সব বন্ধ হয়ে যাবে, আর কোন মানিজ্য থাকবে না। হ্যাঁ, এতে অহংকার হক কথা প্রকাশ করতে বাধা দিয়েছে, এরকম লোক। সেগুলো কাফের জাতির নেতৃস্থানীয় ব্যক্তি হোক অথবা মুসলিম সমাজের যারা গোমরাহকারী, পথভ্রষ্ট করেছে, ভুল পথে পরিচালিত করেছে, তারাই হোক, এই দুই দলে এখন তর্ক বিতর্ক চলবে, হ্যাঁ কথোপকথন চলবে। ফাকাল আদ্দুআফা, দুর্বল লোকেরা, ভক্তরা বলবে, লিল্লাযীনাস্তাকবারু, ওই সব লোকদের উদ্দেশ্যে যারা অহংকারী ছিল, যারা নেতৃস্থানীয় ব্যক্তি, তাদেরকে বলে, ইন্না কুন্না লাকুম তাবান, নিঃসন্দেহে আমরা তোমাদেরই অনুসারী ছিলাম, তোমাদেরকে মানতাম, তোমাদের ভক্ত ছিলাম, তোমরা যা বলেছো বাবা তোমরা তাই শুনেছি। ফাহাল আনতুম মাগনুনা আন্না মিন আযাবিল্লাহ, তাহলে কি আজকে, হাল আনতুম মাগনুনা মানে তোমরা কি দূর করবে, দূর করবে, মাগনুনার ভাব অর্থ করলাম, তুদাফিউ না, মগ্নোনা মানে মুদাফেও না, তোমরা কি দূর করবে, আন্না আমাদের থেকে, মিন আজাবিল্লাহি মিন শাই, আল্লাহর আজাবের কোনো কিছু, আল্লাহর যে আজাব আমাদের উপর এসে পড়েছে, এখন জাহান্নামে যেতে হচ্ছে বা জাহান্নামে চলে গেছে, জাহান্নামে চলে যাওয়ার পরে কথোপকথন হবে, অথবা জাহান্নামে তাদেরকে এখন দেওয়ার হুকুম হয়ে গেছে হাশরের মাঠে, তখন আমাদের উপর থেকে আল্লাহ পাকের আজাবকে কি কি সরাতে পারবে, দূর করবে, তোমাদেরকে মেনেছি, এখন তোমরা করো। আর দুনিয়াতে দাবিদারি ছিল এক শ্রেণীর পীররা, যে আমরা তোমাদের কাজে আসবো, হাসর মাঠে কাজে আসবো, মতের সময় কাজে আসবো, কবরে কাজে আসবো, নাউজুবিল্লাহ, আর জান্নাতে নিয়ে যাবে, সুপারিশ করবে, ইত্যাদি ইত্যাদি, তা আমাদের আজাম কি দূর করবে, ফাহাল আন্তু মগ্নু না, আমাদের থেকে কি তোমরা সরাবে, মিন আজাবিল্লাহ মিন শাই, আল্লাহর আজাবের কিছু, আরে পুরাপুরি না হলে কিছু নিশ্চয়ই। আর শাব্দিক অর্থ মগ্ন উনার জেনে রাখেন, কারণ শাব্দিক অর্থগুলি জানলে আরো বেশি ফায়দা রয়েছে যে কোথেকে আসল শব্দটা এসছে। আগনা মানে কাজে আসা, আগনা ইগনি, এগনা মানে কাজে আসা, মা আগনা আনহ মা লোহ অমা কাসাব, তার ধন আবুল আহাবের ধন সম্পদ অমা কাসাব, আর যা উপার্জন করেছিল মা আগনা, তার কোন কাজে আসেনি, তার লাভে আসেনি, ফায়দায় আসে নাই। তো ফাহালান্ত মগ্ন না, এভাবে তর্জমা করতে পারেন, ফাহালান্ত মগ্ন না, তাহলে তোমরা কি আমাদের কাজে আসবে? মিন আজাবিল্লাহ মিন সে, আল্লাহর আজাবের কবল থেকে রক্ষা করার ক্ষেত্রে, আল্লাহর আজাব থেকে রক্ষা করার ক্ষেত্রে। কালু, তখন তারা বলবে, নেতারা বলবে যারা গুমরা করেছে, লাহাদান আল্লাহ লাহাদাইনাকুম, আল্লাহ যদি আমাদের সঠিক রাস্তা দেখাতেন তাহলে আমরাও তোমাদেরকে সঠিক রাস্তা দেখাতাম, আমরাই ভুল পথে ছিলাম তো তোমাদেরকে আর কি ঠিক পথ দেখাব। সাওয়ুন আলাইনা আজাজেন আম সাবারনা মা লানা মিন মাহিস, আমাদের জন্য সমান, অধৈর্য হওয়া আজাজেনা আম সাবারনা অথবা ধৈর্য ধরা, ধৈর্য ধরি আর অধৈর্য হই, এই জাহান্নামে আমরা জ্বলব, জ্বলতে আছি, সাওয়ুন আলাইনা, ধৈর্য ধরলেও জ্বলতে হবে আর অধৈর্য হয়ে যদি চিৎকার করি তবুও জ্বলতে হবে। মা লানা মিন মাহিস, আমাদের কোন পালায়ন স্থল নেই বা আমাদের কোন নিষ্কৃতি নেই। মাহিস যার ফেরসেগা একজন শাব্দিক অর্থ হচ্ছে স্থলের, মানে করলাম এই জন্য মালা নামে মাহিস, হাসা এহিস মানে ছুটাছুটি করা, পালাপালি করা, তো পালিয়ে ছুটাছুটি করে যে কোথাও আশ্রয় নেব এরকম কোন জায়গা আর আমাদের নেই জাহান্নাম ছাড়া, মালা নামে মাহিস। তাফসীরকাররা লিখেছেন যে জাহান্নামে জাহান্নামীরা যখন জ্বলবে তখন তাদের এই আজাব শাস্তিকে হালকা করার জন্য চিন্তা করবে যে চিৎকার করি, চিৎকার করলে বাচ্চা কান্না করলে দুধ পায়, দুনিয়ার এই প্রবাদটা জানত। আর যদি কোন জাতির কোন দাবি দাবা থাকে তাহলে মিছিল করেছে দুনিয়াতে, হ্যাঁ আন্দোলন করেছে, তারপরে তারা তাদের স্বার্থ হাসিল করেছে, এগুলো হয়েছে না হয়নি দুনিয়াতে? তো বেশি চিৎকার যদি হইচই করি তো আমাদের কিছু স্বার্থ হাসিল দুনিয়াতে হয়েছে, এখানে একটু হইচই করি, খুব চিৎকার করবে, খুব চিৎকার করবে। কোরআনে কারিমে এই চিৎকার কথা বহু আয়াত রয়েছে যে জাহান্নামের জাহান্নামে জ্বলবে আর খুব চিৎকার করবে, বেশি চেঁচামেচি করব, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আসবে আর কোন একটা কিছু এতে রদ বদল হবে, আজাব কিছু হালকা তো হবে আমাদের চিৎকার শুনে, দীর্ঘদিন চিৎকার করবে কিন্তু আজাব হালকা হইল না, ফালা ইউখাফা আনহুম আল আযাব, আযাব হালকা হইল না, তখন ভাববে যে ধৈর্য ধরলে, ধৈর্যে কি হয় মেওয়া ফলে, ধৈর্য ধরলে ধৈর্যে মেওয়া ফলে, সবুরে মেওয়া ফলে, এটাও জানতো তো চলো সবুর করব, ধৈর্য ধরবে তাতেও কোনো ফল হবে না, কিছু হবে না, কোন রকমের আযাব হালকা হচ্ছে না, তখন এই কথাটি বলবে যে সাওয়ুন আলাইনা আজাজেন আম সাবারনা, আমরা অধৈর্য হই অথবা ধৈর্য ধারণ করি আমাদের জন্য দুটোই সমান, কোন আজাব আমাদের হালকা হবে না জাহান্নামের। মালানামি মাহিস, আমাদের কোন আশ্রয় স্থল বা পালায়ন স্থল নেই। ওয়াকাল শয়তানু, শয়তান তখন খুতবা শুরু করে বক্তব্য শুরু করবে। এই যে কয়েকটা আয়াত আসছে এই আয়াতগুলি সম্পর্কে মুফাসসিরিন কিরাম বলেছেন যে শয়তান কিয়ামতের দিনে খতিব হয়ে দাঁড়াবে, তার বক্তব্য পেশ করবে। ইবলিস শয়তান যে মানব জাতিকে গুমরা করেছে আর জিন জাতিকে গুমরা করেছে, অসংখ্য জিন আর মানুষকে গুমরা করেছে, আর এই ইবলিসের গুমরাহির কারণে এরা জাহান্নামে যাবে, বক্তব্য দেবে, ঐতিহাসিক ভাষণ হবে তার, আজকালকার ভাষায় তাই না, ঐতিহাসিক ভাষণ, হ্যাঁ কোন রাষ্ট্রপতি ভাষণ হয়, প্রধানমন্ত্রী ভাষণ হয় বা রাজা বাদশার ভাষণ হয়, এই ইবলিস, এই ইবলিসের ভাষণ হবে, ভাষণটা শুনে ওয়াকালা শয়তান, শয়তান তখন বলবে জাহান্নামে, লাম্মা কজিয়াল আমর, কখন যখন চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে, মানে উদখিল আহলুল জান্নাতিল জান্নাতা, জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, এ হচ্ছে কজিয়াল আমর, সব কিছুর ফয়সালা যখন হয়ে যাবে তখন শয়তান বলবে ইন্নাল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ পাক তোমাদের সাথে সত্য প্রতিশ্রুতি করেছিলেন, আল্লাহর ওয়াদা সত্য ছিল যে তোমরা ইমান নিয়ে আসো, সৎকর্মশীল হও, নেক আমল করো, তোমাদেরকে জান্নাতে দাখিল করব, জান্নাত দেব তোমাদেরকে। আর তোমরা যদি কুফরি করো, শিরিক করো, গুমরাহির পথ নাও, পাপ করো, তাহলে তোমাদেরকে আজাব দেব, জাহান্নামে দাখিল করব। আল্লাহ পাকের এই সব ওয়াদা কোরআনে কারিমে আছে না নেই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আছে না নেই? শয়তান ওইদিকে ইঙ্গিত করে বলে, আল্লাহ ওয়াদা করেছিলেন আর আমিও তোমাদের সাথে ওয়াদা করেছিলাম, ওয়াআদতুকুম আর আমিও তোমাদের সাথে প্রতিশ্রুতি করেছিলাম, ফা আখলাফতুকুম, আল্লাহ ওয়াদা ভঙ্গ করেননি, কিন্তু আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সে ওয়াদা ভঙ্গ করেছি, মানে আমি তোমাদেরকে প্রতারণা করেছি, ধোকা দিয়েছি তোমাদেরকে। যারা পরকালে অবিশ্বাসী, যারা নাস্তিক, যারা আল্লাহ অবিশ্বাসী, তাদেরকে ওইসব কথা শয়তান কুমন্ত্রণ দিয়ে, যে আল্লাহ আবার কি, আল্লাহকে মানুষ সৃষ্টি করেছে, যেমন কার্ল মার্কসের মতবাদ, কমিউনিস্টদের মতবাদ, আর এই মতবাদের নাস্তিক যতগুলি আছে মুসলিম সমাজের সবাই বিশ্বাসী, যে আল্লাহ মানুষকে পয়দা করেনি, মানুষ আল্লাহকে পয়দা করেছে, মানে মানুষ আল্লাহকে কল্পনা করে পয়দা করেছে, এটা হলো তাদের কথা। জি, তো এগুলি কার ওয়াদা, কার প্রতিশ্রুতি, এগুলো কে কে শিখিয়েছে? শয়তান শিখিয়েছে, এগুলো হচ্ছে শয়তানের কুমন্ত্রণা, ওহী। শয়তান ওহী করে, কোরআনের ভাষায় রয়েছে শয়তান ওহী করে, শয়তান ওহী মানে শয়তান কুমন্ত্রণ দিয়ে থাকে। ইউহি বাদহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা, আল্লাহ পাক বলেছেন। আর যারা মুসলিম সমাজের পাপিষ্ঠ গুনাহগার, হয়তো আল্লাহ পরে কলে গতানুগতিক বিশ্বাস আছে কিন্তু পাপে ডুবে থেকেছে, তাদেরকে শয়তান ওয়াদা প্রতিশ্রুতি করেছে আর ওয়াদা খেলাপি করেছে, ওয়াদা ভঙ্গ করেছে, মানে তাদেরকে কুমন্ত্রণ দিয়েছে যে দুনিয়ায় তুই এইটা করবি না, ওইটা করবি না, তুই চলবি কি করে, তুই হ্যাঁ এইটা নিষেধ, ওইটা নিষেধ, ওইটা নিষেধ, এই চলবে না, ওই চলবে না, ওই চলবে না, তাহলে তুই এক পা বাড়াইতে পারবি না। অধিকাংশ মুসলিমদের অবস্থা আজকে, তারা বলে আর এক হাফেজ গত কয়েক বছর আগে এখানে ছিল, হাফেজ এ কোরআন শুধু এই জন্য করবেন না কখনো, সিম্পল হাফেজ, কালামুল্লাহর অর্থ একটাও বুঝে না, সে আমাদের একজন পরিচিত ভাইকে বলছে যে কি বলেন, যদি ইসলাম মেনে চলা যায় তো এক পা বাড়ানো যাবে না, ইসলাম যদি মেনে চলা যায় পুরাপুরি তাহলে এক পা বাড়ানো যাবে না। তা আমরা তো আলহামদুলিল্লাহ দেখছি ইসলাম মেনে চললে শান্তি রয়েছে, ইসলাম মনে মেনে চললে সর্বস্তরে শান্তি আর শান্তি, আর অনেক খরচ থেকে সরকারও বেঁচে যাবে, থানা লাগবে না, পুলিশ লাগবে না, সেনাবাহিনী লাগবে না, হ্যাঁ গোয়েন্দাও লাগবে না, কিচ্ছু লাগবে না, ইসলাম মেনে চললে কেউ কারো ক্ষতি করবে না, ঠিক কিনা? সবচেয়ে বেশি দেশের প্রতিরক্ষা সেনাবাহিনীতে, ডিফেন্সে, আর এই হোম মিনিস্ট্রিতে খরচ হচ্ছে, সবচেয়ে বেশি খরচ হচ্ছে, যতগুলি দপ্তর আছে, শিক্ষা দপ্তর, স্বাস্থ্য দপ্তর, কত দপ্তর আছে, সবচেয়ে বেশি খরচ হচ্ছে দেশের নিরাপত্তা, দেশের নিরাপত্তা, তাই না? যদি সবাই যদি মুসলিম হয়ে যায়, ইসলাম মেনে চলে, তাহলে এই সমস্ত খরচ থেকে মুক্ত হয়ে যাবে দেশের মানুষ, আর কত যে সচ্ছলতা আসবে, এমনকি স্বাস্থ্যের ক্ষেত্র দিন যদি পুরোপুরি মেনে চলে তো রোগও কমে আসবে, বালা মুসিবত কমে আসবে, আজাবে এলাহি কমে আসবে। কি বলল যে ইসলাম মানলে এক পা চলা যাবে না, ইসলাম সবাই মানলেই সহজ হয়ে যাবে জীবন, দুনিয়া আখেরাত সব সহজ হয়ে যাবে, কিন্তু আসলে বিশ্বাস তো নেই, এলম তো নেই, হয় অজ্ঞতা জেহালত আর না হলে বিশ্বাস নেই। শয়তান এইরকম ধোকা দিয়েছে মুসলিম সমাজের গুনাহগারদেরকে যে দুনিয়ায় যদি একটু আমোদ ফুর্তি না করবি, মনোরঞ্জন না করবি, হ্যাঁ এগুলি কোন পাপ হইল, ফিল্ম দেখা আর এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড এগুলি না করবি তো করবি কি যুবক মানুষ, হ্যাঁ এইভাবে কি করেছে শয়তান, প্রতারণা করেছে আর ধোকা দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে গেছে। ওইদিকে ইঙ্গিত করা হয়েছে যে শয়তান বলছে তোমাদের সাথে আমি প্রতিশ্রুতি করেছিলাম, মানে তোমরা যা করছো খুব ভালো করছো, করো, এগুলি তো মজার জিনিস, এগুলি তো আজার, এই তো আসল জীবন, এর কোন জীবন হইল, এর কোন জীবন হইল, বিয়েও করতে পারে না আর একটা গার্লফ্রেন্ডও নাই, মেয়েটার বিয়ে হয় না আর একটা বয়ফ্রেন্ডও নাই, এটা কোন জীবন হইল? এগুলো আসে না শয়তানি ওয়াসওয়াসা অধিকাংশ যুবকদের মগজে আর যুবতীদের মগজে, নাহলে হচ্ছে কেন এগুলো? তাহলে এগুলো সব শয়তানের প্রতারণা আর শয়তানের ওয়াদা। আখলাফতুকুম, কিয়ামতের দিনে শয়তান বলবে তোমাদের সাথে ওয়াদা খেলাফি করেছি, তোমাদের কে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছি, ওয়ামা কানালি আলাইকুম মিন সুলতান, আর আমার তোমাদের উপর কোন রকমের আধিপত্য ছিল না, এমন কোন দাপট ছিল না যে জবরদস্তি করে তোমাদেরকে গোমরা করেছে, না কেউ বলতে পারে যে শয়তান জবরদস্তি করে টেনে নিয়ে গেছে গুনার কাজে, শয়তান জবরদস্তি টেনে বিছানায় শুয়ে দিয়েছে আর ফজর নামাজ পড়তে তাই নাই। হ্যাঁ, শয়তান সরাসরি এসে বলেছে তুই নামাজ পড়বি না, নামাজ পড়লে তো খবর আছে শেষ করে দেবো বলেছে। তারপরে বেনামাজি শতকরা 98 জন বেনামাজি মুসলিম, কেন ওই কথাই বলছে। তার শয়তান যা এখানে বক্তব্য করবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন মিথ্যা কথা বলবে না, প্রতারণা করেছে তাও স্বীকার করলো, আর জবরদস্তি করেনি তাও বলবে। তোমাদের কোন আমার দাপট ছিল না, আধিপত্য ছিল না, ইল্লা আন দাওয়াতুকুম, তবে তোমাদেরকে আমি ডেকেছিলাম, আহ্বান করেছিলাম, প্রচিত করেছিলাম পাপের কাজের জন্য, ফাস্তাজাবতুম লি, আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে। তোমাদেরকে প্রচিত করলাম যে এই করো সেই করো এই করো সেই করো, কুমন্ত্রণা দিলাম, তোমরা করে নিতে হবে, কেন করলে, আমার ডাকে কেন সাড়া দিলে। ফালা তালুমুনি, সুতরাং তোমরা আমাকে তিরস্কার করিও না, আমাকে ধিক্কার দিও না, তোমাদেরও দোষ আছে। ওয়ালুমু আনফুসাকুম, বরং তোমরা নিজেদেরকে ধিক্কার দাও, নিজেদেরকে তিরস্কার করো। মা আনাবে মুসরিখুকুম, আজকে আমিও জাহান্নামে তোমরাও জাহান্নামে, তখন জাহান্নামে নিক্ষেপ করে দাও। এইসব কথাগুলি জাহান্নামে শয়তান ইবলিসও জ্বলবে, আর শয়তানের চালা মানুষ আর জিন সবাই জ্বলবে। আর সেই সময় আল্লাহ পাক এই ইবলিস শয়তানের বক্তব্যের ব্যবস্থা করে দেবে যে তুই বক্তব্য দে, তোর অনুসারী তোর অনুগামী যত ছিল দুনিয়া ওদের মাঝে তুই একটা বক্তব্য রাখ, জাহান্নামে জ্বলার বক্তব্য রাখ। সেই সময় শয়তান বলে মা আনাবে মুসরিখুকুম, তোমাদেরকে আমি উদ্ধার করতে পারবো না। সোরাখ মানে হচ্ছে চিৎকার, আর বাবে ফালে ওটা চলে গেলে আরবিতে একটা কায়দা রয়েছে সারফের সালবে মাখাল, অর্থাৎ অর্থ কি হয়ে যায় যে সোরাখ মানে চিৎকার, ওই চিৎকারকে দূর করে দেওয়া। তো কেউ চিৎকার করছে অসহায় হয়ে, চিৎকার কখন দূর হবে, যখন তাকে উদ্ধার করে নেবেন, যখন তাকে রক্ষা করে নেবেন, ঠিক না। তো এখন মুসরিখ মানে কি হয়ে গেল, আসরাখা মানে তার চিৎকার বন্ধ করে দেওয়া মানে উদ্ধার করে নেওয়া, উদ্ধার করার অর্থ এখানে রয়েছে। আরবি কত সুন্দর ভাষা, চিন্তা করেন সুরাখ মানে কি ছিল আর মুসরিখ মানে কি হয়ে গেল, আসরাখা মানে কি হয়ে গেল। মা আনাবে মুসরিখুকুম, আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো না, রক্ষা করতে পারবো না। ওয়ামা আনতুম মুসরিখি, আর তোমরাও আমাকে উদ্ধার করতে পারবে না, আমি অসহায় তোমরাও অসহায়। এখন বলো ইন্নি কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু, আমি অস্বীকার করছি ওইসব শিরকে, ওইসবকে, ওইসব কাজকে, কি আশরাকতুমুনি মিন ক্বাবলু, এর পূর্বে যে আমাকে তোমরা শরীক করেছ, আমাকে এর পূর্বে যে তোমাদের আল্লাহর সাথে শরীক করেছ, আমাকে ডেকেছ, আমাকে শরীক বানিয়েছ, এটা আমি অস্বীকার করি। মানে আমি তোমাদেরকে বলিনি যে আমাকে শরীক বানিয়ে নিও, কেমন কথা, কেউ শয়তানের পূজা করেছে সরাসরি, কোন জাতি আছে যে জাতি বলে আমরা ইবলিসের পূজা করছি, হ্যাঁ আমরা এটা এই অমুক শয়তান অমুক জিনের পূজা করছি, আছে কি নেই। কিন্তু কোরআনের ভাষায় একটি আয়াতে না, অনেকগুলি আয়াত আছে যে আয়াতগুলি তো রয়েছে যে শয়তানের পূজা হচ্ছে, মূর্তি পূজা হলো শয়তানের পূজা হচ্ছে, আর মাজার পূজা হলো শয়তানের পূজা হচ্ছে, ভালো করে মনে রাখেন। কেন এই সমস্ত শিরক শুরু হয়েছে শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের কুমন্ত্রণায়, শয়তান অন্তরে সংশয় সৃষ্টি করেছে, সরাসরি আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিবি, সরাসরি ওপরওয়ালা পর্যন্ত কি করে পৌঁছিবি, হিন্দুদেরকে আর মক্কার মুশরিকদেরকে আর নূহ আলাইহিস সালামের জামানার পৌত্তলিক মুশরিকদেরকে ধরিয়ে দিয়েছে যে ওসিলা লাগ, ওসিলা হচ্ছে দেব দেবী, এরা মহামানব ছিল। আর মুসলিমদেরকে শিখিয়ে দিয়েছে যারা মুসলিমদের মাঝে শিরিক করে যে সরাসরি আল্লাহ পর্যন্ত কি করে পৌঁছিবি, ওসিলা ওসিলা হচ্ছে পীর ওলিয়া গৌস কুতুব আব্দাল, এই মাজারওয়ালারা, যারা এই মাজারগুলি তুই আছে যেগুলিকে কবর বলা হয় না মাজার বলা, এরা হচ্ছে ওসিলা, এরা না হলে কি করে তুই পার পাবি, তোকে কে উদ্ধার করবে। অথচ আল্লাহ পাক কোরআনে কারিমে শরীয়ত সম্মত ওসিলার কথা বহু আয়াতে বলেছেন, ঈমান এবং আমল সালেহ, ঠিক কিনা, যারা ইমানদার এবং সৎকর্মশীল তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে আতিথ্যের ব্যবস্থা করা হবে। কত আয়াত রয়েছে মরা বিভিন্ন ভাষা দিয়ে আয়াতগুলি রয়েছে, হ্যাঁ মানুষ ক্ষতিগ্রস্ত, কে ক্ষতিগ্রস্ত নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর, চারটা কাজ করো কোনো ক্ষতি নাই তোমার, আর না হলে ক্ষতিগ্রস্ত। তোমার এই কর্মসূচি যদি না থাকে, ইমান আর ইমানের জন্য এলম লাগবে, জেনে শুনে কি বিশ্বাস করবেন না করবেন, আমলের জন্য এলম লাগবে। সুতরাং এই ইমান আর আমলের আগে এলম জ্ঞান অর্জন করতে হবে, এই জন্য ইকরা দিয়ে আল্লাহ কোরআন শুরু করেছেন। এলমের সাথে ইমান এবং নেক আমল, আর তিন নম্বর হচ্ছে সেই দিকে আহ্বান কর অন্যদেরকে দাওয়াত দাও জাহান্নাম থেকে, তাদেরকে রক্ষা করবেন। আর চার নম্বর হচ্ছে এই পথে চলতে গিয়ে বাধা আসবে, কষ্ট আসবে, জেলে যেতে হতে পারে, ফাঁসিতে চড়তে হইতে পারে, দুশ্মন হতে পারে, ধৈর্য ধরতে হবে, যেমন আম্বিয়া রসুলগণ ধৈর্য ধরেছেন। এই চারটা যদি কর্মসূচি থাকে তাহলে মানুষ ক্ষতিগ্রস্ত নয়, আর যদি আপনার কাজের লিস্টে এগুলো না থাকে তাহলে ক্ষতিগ্রস্ত জেনে রাখেন। বলছিলাম যে শয়তানের পূজা হয়, এ একটি আয়াতের প্রমাণ করে। আরো স্পষ্ট আয়াত সূরা মরিয়মে রয়েছে যে ইব্রাহিম আলাইহিসসালাম যখন বাপকে নসিহত করেছিলেন বিভিন্ন উপদেশ, বিভিন্ন উপদেশ, ইয়া আবাতে, হে সম্মানিত আব্বা, হে আবাতে, তার মধ্যে একটা আয়াত রয়েছে ইয়া আবাতে লা তাবুদিশ শয়তান, হে সম্মানিত আব্বা শয়তানের পূজা করিয়েন না, আপনি শয়তানের পূজা করিয়েন না। আচ্ছা বলুন তো, ইব্রাহিমের পিতা আজার ইবলিশ শয়তানের পূজা করত? সরাসরি কোন জিনের পূজা করত? কার পূজা করত? মূর্তি পূজা করত। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাম মিথ্যা কথা বলছেন নাকি? কারণ এই মূর্তি পূজা সৃষ্টি করেছে শয়তানের ওয়াসওয়াসা, শয়তান দিয়ে সৃষ্টি হয়েছে। এইজন্য লা তাবুদিশ শয়তান, আর প্রত্যেকটা শিরকের আড্ডা খানায় শয়তান তৎপর থাকে, শয়তানের পিছনে আছে, শয়তান অনেক কিছু করে থাকে, অনেক সময় তাদের গরজ পুরা হয়ে থাকে, যে উদ্দেশ্যে হয়তো শিরিক করছে, সে মনের কামনা বাসনা পূরণ হচ্ছে, ধোকা খেয়ে যায়। এই জন্য দেখলেন এতদিন রোগ ভালো হয়নি, আর গেলাম অমুক মাজারে গেলাম, দেখে রোগ ভালো হয়ে গেছে, আর বলছি এরা মাজারে যেতে হবে না, মাজারে গিয়ে রোগ ভালো হয়, শয়তান কাজ করেছে। মানুষের মধ্যে যদি চিকিৎসা থাকে, বড় বড় স্পেশালিস্ট থাকে, ডাক্তার থাকে, তো জিন শয়তানে কি আপনি মনে করেন জিনদের মধ্যে বড় বড় স্পেশালিস্ট নেই, বড় বড় কবিরাজ নেই, হ্যাঁ বড় বড় গাছামি ডাক্তার নেই? অবশ্যই। তাহলে জি, এই জন্য বলা হয়েছে লা তাবুদিশ শয়তান, শয়তানের পূজা করিয়ে না, শিরক মানে পিছনে শয়তান আছে, ব্যাকগ্রাউন্ডে শয়তান আছে। আর দেখবেন মূর্তিগুলো এত মানে ভয়ঙ্কর লাগে দেখতে, এগুলো দেখে শয়তান স্মরণে আসে, আছে কি আছে না? জি হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যে এই ইবলিস বলবে ইন্নি কাফারতু বিমা আশরাকতু মুনি মিন কাবলে, এর পূর্বে দুনিয়াতে তোমরা কর্মজগতে আমাকে যে শরীক করেছ, এই তোমাদের শরীক করাকে আমি অস্বীকার করছি। আমি তো বলিনি যে আমার পূজা করিও, হ্যাঁ আমি তো বলিনি যে তোমার মূর্তি পূজা করি আর কবর পূজা করিও, আমি অস্বীকার করছি। আর যাদের পূজা করা হয়েছে তারাও অস্বীকার করবে, এই কথাও কোরআনে কারিমে রয়েছে। আল্লাহ পাকের সাদ করেছেন ওয়াইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিনে যাদেরকে তোমরা ডেকেছো আল্লাহকে বাদ দিয়ে, রামকে ডাকো আর কৃষ্ণকে ডাকো, লাতকে ডাকো আর উজ্জাকে ডাকো, আর ওয়াদকে আর সোয়াকি কেউ ডেকে থাকুক, আর কেউ গৌসুল আজম বলে জিলানিকে ডাকুক, আর গরিব নওয়াজ বলে চিস্তিকে ডাকুক, আর শাহজালালকে ডাকুক, ওয়াইয়াউমাল কিয়ামাতে এক ফুরুনা বিশিরকিকুম, কিয়ামতের দিনে তোমাদের শিরকেরা অস্বীকার করবে। আমরা বলিনি শিরিক করতে, আমরা এসব শেখাই নাই, আমরা এই কবর মাজার পূজা শেখাইনি। ওয়ালা ইউনাব্বিউকা মিসল খবীর, আর সূক্ষ্ম যিনি খবর রাখেন আল্লাহ, তার মতো কেউ রহস্যমূলক কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন যে বক্তব্য চলছে ইবলিসের, ইবলিস বলবে ইন্না যালিমিন লাহুম আযাবুন শাদীদ, এটা ইবলিসের কথা হইতে পারে, আবার এখান থেকে ইবলিসের বক্তব্য শেষ, আর তারপরে আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে জালেমদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহর কথা বললে এটা ভুল হবে না, যে কাল আল্লাহ তাআলা ইন্না যালিমিন লাহুম আযাবুন আলিম, অথবা শয়তানের বক্তব্যের শেষ অংশ হচ্ছে ইন্না যালিমিন লাহুম আযাবুন শাদীদ, নিঃসন্দেহে জালেমদের জন্য কঠোর শাস্তি রয়েছে, বেদনাদায়ক শাস্তি রয়েছে। আলিম, আলম মানে ব্যথা, বেদনাদায়ক শাস্তি রয়েছে। জাহান্নামীদের কথা হইল, জাহান্নামে তাদের যে অবস্থা হবে সেসব কথা হল, তারপরে আল্লাহ পাক বলছেন জান্নাতীদের কথা। আর কোরআনে এটি হচ্ছে ভঙ্গিমা, যখনই জাহান্নামীদের কথা বলা হয়েছে তখনই নেক লোক এবং জান্নাতীদের, জান্নাত আর জান্নাতীদের কথা বলা হয়েছে, যখনই কাফের মুশরিকদের কথা বলা হয়েছে তখন মুমিন মুমিনাতের কথা বলা হয়েছে। উদখিলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত, আল্লাহ পাক বলছেন আর দাখিল করা হবে, প্রবিষ্ট করা হবে ওই সব লোকদেরকে যারা ইমানদার ছিল আর সৎকর্মশীল ছিল, তাদেরকে জান্নাতে, বহু বাগান বিশিষ্ট জান্নাতে, জান্নাত বহু বাগান বিশিষ্ট জান্নাতে, তাজরি মিন তাহতিহা আল আনহার, যার নিম্ন দেশে নহর সমূহ প্রবাহিত হবে, খালেদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে, কখনো তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে না, বহিষ্কার করা হবে না। বিইজনে রব্বিহিম, তাদের প্রতিপালকের ইচ্ছা অনুযায়ী, অনুমতি ক্রমে, আল্লাহ পাকের ইচ্ছা অনুমতির বাইরে কোনো কিছু হতে পারে না। তাহিয়াতুহুম ফিহা সালাম, আর জান্নাতীদের অভিবাদন হবে, সংবর্ধনা হবে সেখানে, ফিহা ফিল জান্নাতে, জান্নাতে কিসের কি বলে, সালামুন, সালাম বলে, অর্থাৎ আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালাম সালাম, তাহিয়াতুহুম ফিহা সালাম, সালাম হবে, সালাম বলা মানে যেমন আমরা বলি অমুককে সালাম করলেন মানে আসসালামু আলাইকুম বললেন কমপক্ষে, তাই না? তো এইরকম এখানে সালাম মানে শুধু সালাম শব্দ নয়, সালামের যে বাক্য রয়েছে ওইভাবে একে অপরকে সালাম বলবে, আর সবাই পরস্পর শান্তি কামনা করবে, একে অপরের জন্য শান্তি কামনা করবে, সেখানে কেউ কারোর জন্য অশান্তি কামনা করবে না, হ্যাঁ দুঃখ কষ্ট কামনা করবে না। কিন্তু দুনিয়ায় অনেক হিংসুক রয়েছে, অনেক শত্রু রয়েছে, অনেক বিদ্বেষী রয়েছে, কত রকমের লোক রয়েছে, দশজন যদি আপনার সুখ শান্তি কামনা করে তো বহু লোক রয়েছে যারা আপনার অশান্তি কামনা করে, অনিষ্ট কামনা করে, ঠিক না? কিন্তু একমাত্র জান্নাত যেখানে কেউ হ্যাঁ কারোর জন্য দুঃখ কষ্ট বালা মুসিবত বিপদ আপদ আর ধ্বংস হোক সর্বনাশ, সেসব কেউ কামনা করা থাকবে না। আলম তারা কাইফা দরাব আল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলাহা সাবিতুন ওয়া ফারওয়াহা ফিস সামা। হে নবী, তুমি কি চিন্তা করে দেখো না, কাইফা দরাব আল্লাহু মাসালা, কিভাবে আল্লাহ পাক একটি উপমা পেশ করছেন, দৃষ্টান্ত পেশ করছেন, কিসের? কালিমাতান তাইয়িবা, পাক পবিত্র উৎকৃষ্ট বাক্যের, কালিমাতান তাইয়িবা, কালিমা তাইয়িবা, লা ইলাহা ইল্লাল্লাহ, পবিত্র কালিমা, উৎকৃষ্ট কালিমা, সবচেয়ে ভালো কালিমা, সবচেয়ে ফলপ্রসূ বাক্য দুনিয়া আখিরাতের জন্য, কালিমাতান তাইয়িবা, এই পবিত্র উৎকৃষ্ট বাক্য হচ্ছে কার মতো, কাশাজারাতিন তাইয়িবা, পাক পবিত্র উৎকৃষ্ট গাছের মতো, উৎকৃষ্ট বৃক্ষের মতো, সেটা হচ্ছে খেজুর গাছ, খেজুর গাছ। কালেমা তাইয়েবা পড়ে নেওয়ার পরে যতগুলি আমল করবেন সবগুলি হচ্ছে কালেমা তাইয়েবার শাখা প্রশাখা, সবগুলি লাভজনক, সবগুলি লাভজনক। যেমন খেজুর গাছ একটা যদি মানুষ করে দিতে পারেন, হ্যাঁ তাহলে খেজুর গাছের শিকড় থেকে শুরু করে একেবারে পাতা পর্যন্ত সব কিছু কাজের কোনটাই বৃথা নয়, কোনটাই যে বেকার চলে যাবে ফেলে দিতে হবে এমন কিছু না। এই খেজুর গাছের সাথে তুলনা করা হয়েছে কালেমা তাইয়েবাকে আরো আরেকটি দিক থেকে, কালেমা তাইয়েবা মুমিনের হৃদয়ে রয়েছে, হ্যাঁ আর এই কালেমা তাইয়েবার প্রতি বিশ্বাস আছে বলে অনেক তার নেক আমল হচ্ছে, অনেক নেক আমল, পাঁচ ওয়াক্ত সালাত, সিয়াম, যাকাত, হজ, উমরা, হিজাব, দিন মেনে চলা, হালাল হারাম বাছাই করা, কত যে নেক আমল করছেন, ফরজ, নফল, মুস্তাহাব, জিকির, আজকার, তওবা, ইস্তিগফার, কত নেক আমল করছেন, তাই না? কত নেক আমল করছেন। মমিনের হৃদয় রয়েছে কালেমা তৈয়বা, আর আমলগুলি কত কত আমল হচ্ছে, আর এই আমলগুলি কোথায় যাচ্ছে? ওপর দিকে যাচ্ছে, আল্লাহ পাকের কাছে যাচ্ছে। এলাইহি ইয়াসআদুল কালেমু তৈয়ব ওয়াল আমালু সালিহ ইয়ারফাউ, আল্লাহ পাকের দিকেই ইয়াসআদু চড়ে, আল্লাহ বলছেন আল আমালুস সালিহ, নেক আমলগুলি। মমিনের অন্তরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি থাকে, শিরক মুক্ত থাকে, তাহলে আমলগুলো উপরে যায়, আর শিরক থাকলে সমস্ত আমল ধ্বংস হয়ে যায়। তো লা ইলাহা ইল্লাল্লাহ মমিনের কলবে জমিনে, সাড়ে তিন হাতের মানুষ আর এই কলবে লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, আর এই বিশ্বাস, তৌহিদ বিশ্বাসের কারণে সমস্ত আমলগুলি উপরে যাচ্ছে, আসমানের উপরে যাচ্ছে, হ্যাঁ দিনে দুইবার করে ফেরেশতা রিপোর্ট নিয়ে যাচ্ছে, আসরের সালাতে আর ফজরের সালাতে। ভালো কথাগুলি যাচ্ছে, ওয়াল আমালুস সালিহ, আর নেক আমলগুলি এগুলিকে উপরে উঠাচ্ছে। খেজুর গাছের সাথে এদিক থেকেও সাদৃশ্যতা আছে, যে খেজুর গাছের শিকড় হচ্ছে জমিনে, আর দেখেন কত লম্বা অন্য অন্য গাছের চাইছে, হ্যাঁ কত লম্বা। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন যে এই খেজুর গাছের মতো, এই উৎকৃষ্ট গাছের মতো হচ্ছে এই পবিত্র উৎকৃষ্ট কালিমাটি বাক্যটি, আসলোহা সাবেত, এই খেজুর গাছের বা উৎকৃষ্ট গাছের শেকড় সুদৃঢ় হয়ে থাকে, সাবেতুন, সাবেতুন ফিল আরদ, জমিনে সুদৃঢ়ভাবে স্থাপিত, এমন মজবুত করে ধরে থাকে যে ঝড়ে কখনো দেখা যায় না যে খেজুর গাছ পড়ে গেছে, সাধারণত দেখা যায় না। ওয়াফার ওয়াহাফিস সামা, আর এর শাখা প্রশাখা উন্নীত হয়ে রয়েছে আকাশ পানে, ফারো হাফিসামা, আকাশমুখী হয়ে রয়েছে। তুতি ও কোলাহা কুল্লাহিনব্বেহা, আল্লাহ পাক বলছেন যে এই খেজুর গাছ তার ফল ফলাদি দিতে থাকে। আতায়ুতি মানে প্রদান করা, দেওয়া, এখান থেকে তুতি। তুতি ওকোলাহা, ওকল মানে হচ্ছে যা খাদ্যবস্তু, যা খাওয়া হয়, তার মানে খেজুরের কি খাবেন, হ্যাঁ খেজুরের, খেজুর তো। তুতি ওকোলাহা এই গাছ, এই গাছের তফসীর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে যে সে খেজুর গাছ, এর ফল ফলাদি দিয়ে থাকে কুল্লাহিনিন, সব সময় সর্বদাই, বছরে অধিকাংশ সময়ে এই ফল পাবেন, খেজুর পাবেন। বেইজনে রব্বেহা, এই গাছের মালিকে রবের ইচ্ছা অনুকরমে, তার অনুমতিতে, তার এজেনে সব সময় দিতে থাকে। এর তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনগণ বলেছেন যে খেজুর, দেখেন খেজুর যখন প্রথম থেকে হতে লাগে তখন থেকে কিন্তু তা দিয়ে মানুষ উপকৃত হয়। খেজুর যখন কাঁচা হয়ে আছে তখনও খাওয়া যায়, একেবারে কাঁচাই নয় কিন্তু কাঁচা আর কাছাকাছি, বিভিন্ন নাম আছে, বালাহ, তারপরে বুসুর, একটু ডাকর হওয়া, ডাকর হওয়া মানে এখন পাকেনি, পাকার আগে পাকতে মিষ্টি মিষ্টি ভাব লাগছে, হ্যাঁ তো সেটাও কাজে আসে, হ্যাঁ ওটাও অনেকে খায়। তারপরে তখন কি হয়, আর একটু পেকে গিয়ে তখন সেটা রোতাব হয়, তাজা খেজুর হয়, হ্যাঁ তারপরে হয়, হ্যাঁ সেটা পেকে অন্য ফলের মতো নাই যে দুই দিনের মধ্যে, টমেটো দু চার দিনের মধ্যে সরে শেষ হয়ে যাবে, হ্যাঁ লিচু দু চার পাঁচ দিনের মধ্যে সরে শেষ হয়ে যাবে, এরকম নাই। হ্যাঁ ওকে রাখেন আপনি, বছরকে বছর রাখেন না কেন, তোমার খেজুর করে রাখেন আপনি, সব সময় এই ফল আপনি পাবেন। তো ওইরকমই কালেমা তাইয়েবা যদি থাকে, কারো অন্তরে তৌহিদ থাকে, তাহলে তার নেক আমলের ফল সবসময় পেতে থাকবে। ওয়াযদরিবুল্লাহু আল-আমসাল লিন-নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন দৃষ্টান্ত বর্ণনা করেন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে, লাআল্লাহুম ইয়াতাযাক্কারু, যাতে করে তারা উপদেশ নিতে পারে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীতে হাদিস রয়েছে, এই হাদিসটি আরো বিভিন্ন হাদিসের কিতাবে রয়েছে, যে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিতাবুল ইলমে প্রথম দিকে রয়েছে সহিহ বুখারীতে, বলছেন যে ইন্না মিনাস সাজারে সাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকাহা, গাছের মধ্যে একটা গাছ আছে যার পাতা ঝরে পড়ে না, অন্যান্য গাছের মতো পাতা ঝরে পড়ে না, ওয়া ইন্নাহা মিসলুল মুসলিম, আর ওই গাছটি হচ্ছে মুসলিমের মতো, মুসলমানের মতো গাছ। ফাহাদ্দিসুনি মা হিয়া, আচ্ছা বলো তো তোমরা ওই গাছটি কি হইতে পারে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই হাদিসটাকে কিতাবুল ইলমে নিয়ে এসেছেন পরীক্ষার বৈধতা প্রমাণ করার জন্য, যে ছাত্রদের পরীক্ষা নেওয়া যেতে পারে, ওস্তাদ শাগিরদের ছাত্রের পরীক্ষা নিতে পারে, স্কুলে মাদ্রাসায় পরীক্ষা নেওয়া শরীয়ত সম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে পরীক্ষা করেছেন, আচ্ছা বলো তো, যদি জায়েজ না হইত তো নবী পরীক্ষা নিতেন না। এরকম জিজ্ঞেস করলেন, আখবিরুনি, বলো দেখি এই গাছ সম্পর্কে সেটা কি। আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমারের ছেলে, তিনি বলছেন ফাওয়াকা আন-নাসু ফি শাজারিল বাওয়াদি, মানুষের ব্রেন সব চলে গেল একেবারে বেদুইন এলাকায় মরুভূমিতে বাদিয়াতে, কোথায় কোথায় গাছ, কোন গাছ আছে খুঁজে বেড়াচ্ছে, ব্রেন আর শহরের মধ্যে নেই, মদিনা শহরে নেই, মদিনা শহরে খেজুর গাছ, ও মাঠে ঘাটে গিয়ে পাহাড়ে পর্বতে খুঁজছে, কোথায় পাবে, খুঁজে পায় না গাছ, খুঁজে পায় না, যে গাছের পাতা পড়ে না, গাছের পাতা পড়ে না, অথচ বাড়ির আশেপাশে হাজার হাজার খেজুর গাছ আছে। এরকম হয় মানুষের অনেক সময়, তাই না, বিবেক কাজ করে না, তাড়াহুড়া করলে অনেক সময় কাজ করে না, এই জন্য ধীর স্থির মস্তিষ্কে চিন্তা করতে হয়। আর আবদুল্লাহ বিন উমার তো যুবক ছিল, আবার যুবক ছিল, ব্রেন ফ্রেশ হয়ে আছে, তাই না, বলছে ওয়াকাফি নাফসি আন্নাহা নখলা, আর আমার মনে গেঁথে গেছে যে ওটা হচ্ছে খেজুর গাছ, ওটা হচ্ছে খেজুর গাছ, কিন্তু দেখলাম, বলছেন যে ওয়ারায়তু আবা বকরিন ওয়া উমার লা ইয়াতাকাল্লামান, আমার সামনে আবু বকরের মতো মুরব্বী মানুষ বসে আছেন, আর আমার পিতা উমার বসে আছেন বাপের সামনে, আর বাপের চেয়ে বেশি শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারা বসে আছেন, তাদের সামনে চোদ্দ পনেরো বছরের ছেলে আবদুল্লাহ বিন উমার, সেই সময় কি করে কথা বলি, ফাকারে হেতু আন আতাকাল্লাম, আমি কথা বলা কি অপছন্দ করলাম, উত্তর দেওয়া ঠিক মনে করলাম না, বেয়াদবি মনে করলাম। বলছেন যে ফালাম্মালাম ইয়াকুলু শাইয়ান, সাহাবীরা কেউ জবাব দিতে পারলেন না, সবাই নীরব থাকলেন, জবাবই দিতে পারলেন না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলতে পারলে না, হে আন-নাখলা, তোর তো খেজুর গাছ, খেজুর গাছ, খেজুর গাছের পাতা পড়ে না, আর খেজুর গাছ হচ্ছে মুসলিমের মতো, মুসলিমের মাথা থেকে পা পর্যন্ত কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কারো ক্ষতি করতে পারে না, যদি সত্যিকার অর্থে মুসলিম হয়, যেমন খেজুর গাছের শিকড় থেকে একবারে ওপর পর্যন্ত পাতা পর্যন্ত কোনটাই বেকার না, ফালতু না, ক্ষতিকর না, সব লাভজনক। এইরকম মুসলিম হইতে হবে। এই হাদিসটা অমুসলিমদেরকে শোনানো উচিত। মুসলিম কখনো মুসলিমের তো মানুষের ক্ষতি করতে পারে না। যদি জেহাদ ফি সাবিলিল্লাহ ইসলামে থাকে, সেটা হচ্ছে ক্যান্সারের অপারেশন। তার বৃহৎ স্বার্থে, তার বড় কল্যাণের উদ্দেশ্যে, যেমন কয়েক লাখ টাকা দিয়ে বিদেশে গিয়ে ফেলে আসলেন, দেশেও টাকাটা থাকলো না, দিয়ে আসছেন কয়েক লাখ টাকা, আর অস্ত্র পাচার করে শরীরের বিভিন্ন অঙ্গ কেটে নিয়ে, অনেক সময় পা কেটে ফেলে দিল, হাত কেটে ফেলে দিল, কত কি কেটে ফেলে দিল, রান পর্যন্ত কেটে ফেলে দিল, দুই পাই কেটে ফেলে দিল, তারপরে ছেলেকে ভাইকে নিয়ে আসছেন, আর 5-10 লাখ টাকা খরচ করে আসছেন। কেন? জুলুম করে আসলেন, জালেম। তাহলে জিহাদ জুলুম না, জি হ্যাঁ, ক্যান্সারের চিকিৎসা, ক্যান্সারের চিকিৎসা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আন্নাখলা, সেটি হচ্ছে খেজুর গাছ। ফালাম্মা কুমনা, মজলিস যখন বরখাস্ত হইল, কুলতুলিয়া উমার, তখন আমার পিতা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আব্বাকে, ইয়া আবাতা, হে সম্মানিত আব্বা, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লাকাদ কানা ওয়াকাফি নাফসি আন্নাহ আন্নাখলা, আমার মনে একেবারে গেঁথে গিয়েছিল যে সেটা খেজুর গাছ, আমি জানছিলাম কিন্তু লজ্জাই বলিনি। কালা, তখন উমার বলছেন যে মা মানা কান্তা তাকাল্লাম, তুমি বলনি কেন তাহলে? এতক্ষণ সবাই নীরব থাকলো, কেউ বলতে পারলো না, শেষে রাসূলুল্লাহ যখন জবাবটা বললে, তুমি বললে না কেন? কুলতু, আব্দুল্লাহ বিন উমার বলছে, আমি বললাম, আব্বা লাম আরাকুম তাতাকাল্লামুন, তোমার আপনাদেরকে যে দেখলাম যে আপনারা কেউ বলছেন না, তো বিয়াদবি হবে না, আপনারা নীরব আর আমি বলবো, বিয়াদবি মনে করলাম আমি তো। ফাকারিহতু আন আতাকাল্লাম আও আকুল আকুলা শাইআন, আর আমি অপছন্দ করলাম যে আপনারা কিছু বলছেন আর আমি এখানে মুখ খুলব আর বলবো। কালা উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা ছেলেকে বলছেন যে লা আনতাকুনা কুলতা আহাব্বু ইলাইয়া মিন কাযা ওয়া কাযা, তুমি যদি জবাবটা দিতে পারতে তাহলে দুনিয়ার মূল্যবান সম্পদ লাল ওট আরবদের তার চেয়ে বেশি আমার কাছে মূল্যবান হইত। সবাই সাহাবাই কিরাম মজলিস থেকে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলতো যে কার ছেলে জবাব দিতে পেরেছে আজকে রে, বলছে উমারের ছেলে জবাব দিতে পেরেছে। হ্যাঁ, উমার কত খুশি হইতেন, তাহলে ছেলে যদি সাইন করে, ছেলে যদি কিছু করতে পারে, তাহলে বাপ মা কত যে খুশি হয়, সেটা যখন বাপ মা হবেন তখন বুঝতে পারবেন, তাই না? ছেলের বাপ মা হবেন না। দেখেন আজকাল অনেক ভাইরা আছে, ছেলে বাপ মেয়ে, প্রাইমারির একটা স্তর যে আছে ক্লাস ফাইভ হয়তো, তাই না, তাতে প্লাস পেয়েছে, এ প্লাস পেয়েছে, আর কি, একে মিষ্টি খাওয়াচ্ছে, ওখানে মিষ্টি খাওয়াচ্ছে, হ্যাঁ, এই করছে, সেই করছে, কেউ বলছে যে আমি একবারে পার্টি করব, কত খুশি মাশাআল্লাহ। অথচ সে হয়তো নিজে ফাইভ পাস, নিজে ফাইভ পাস করতে পারি না হয়তো। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবীসাতিন কাশাজারাতিন খাবীসা, আর নোংরা কথার উপমা হচ্ছে, দৃষ্টান্ত হচ্ছে, কাশাজারাতিন খাবীসা, নিকৃষ্ট নোংরা গাছের মতো। নিকৃষ্ট গাছের মতো হচ্ছে নিকৃষ্ট কথা, যেগুলি খারাপ কথা, মন্দ কথা, সেগুলির উদাহরণ হচ্ছে নিকৃষ্ট গাছের মতো, খারাপ গাছের মতো। নিকৃষ্ট গাছ কি? যেই গাছে কোনো ফায়দা নেই, যেই গাছে ফল ধরলেও ফল এত তিতা, এত তিতা যে জিবাতে দিলে বমি হয়ে যাবে, বমি করে শেষ করতে পারবেন, তা হচ্ছে মাকালের ফল। হ্যাঁ, হানজাল, হানজাল আরবিতে বলা হয়। বলছেন আল্লাহ ফাকর রব্বুল আলামিন, তাহলে কালিমা খাবিসা কি জিনিস? মাকাল তো জানলাম, সাজারতন খাবিসা, নোংরা গাছ, নিকৃষ্ট গাছ, বেকার গাছ, একবারে কোনো ফায়দা নেই ওতে। নিকৃষ্ট কথা কি? নিকৃষ্ট কথা হচ্ছে কুফরি কথা, শিরকি কথা, পাপের কথা, আল্লাহ দ্রোহিতার কথা। তো শির কুফরি কথা হচ্ছে এই তিতা ফলের মতো, মহা তিতা ফলের মতো। উজতুসাত মিন ফাওকিল আরদে, এই গাছ জমিনের ওপর থেকে উপড়িয়ে ফেলা হয়, এই তাস্তা মানে উপড়িয়ে ফেলা, শিকড় এত মজবুত না, এমনি উপড়ে ফেলা যায়, আগাছার মতো। বিভিন্ন আগাছাগুলি যে ফসলের জমিতে হয়, ধানের জমিতে, গমের জমিতে, বুটের জমিতে, বিভিন্ন জমিতে হয়, দেখবেন এমনিতে হাত দিয়ে উপড়ানো যায়, হাত দিয়ে উপড়ানো যায় আগাছা, কোন কাজের নয় যেন সহজে উপড়ানো যায়। উজতুসাত মিন ফাওকিল আরদ, এই মাকাল গাছ আর এইরকমই যেগুলি বেকার গাছ, কোন ফায়দার গাছ নাই, সেগুলি জমিনের উপর থেকে উপড়ে ফেলা সম্ভব হয়, মা লাহা মিন কারার, এইরকম গাছের কোন স্থায়িত্ব থাকে না, স্থায়িত্ব থাকে না। আল্লাহ তাকরব্বুল আলমিন সুদৃঢ় রাখেন, সুপ্রতিষ্ঠিত রাখেন ওই সব লোকদেরকে যারা ইমানদার হয়, ইমান নিয়ে আসে, বিশ্বাস স্থাপন করে, কিসের দ্বারা? বিল কাউলি সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। বিল কাউলি সাবিত, সুপ্রতিষ্ঠিত বাণীর মাধ্যমে। সুপ্রতিষ্ঠিত বাণী কি? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আল্লাহ পাক মুমিনদেরকে কি রাখেন? প্রতিষ্ঠিত রাখেন, সুদৃঢ় করে রাখেন। কোথায়? দুনিয়াতেও, আখেরাতে। ফিল হায়াতের দুনিয়া, ইহ জগতেও, অফিল আখেরাত, আর পর জগতেও, পরকালেও। দুনিয়াতে আল্লাহ পাক প্রতিষ্ঠিত রাখেন ইমান এবং নেক আমলের উপর, কারণ তৌহিদের কালেমা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, যার ফলে এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তি করে সমস্ত আমলগুলি কবুল হচ্ছে, কাজে আসছে। যা কিছু করছেন, একটা নেকি করলো কাজে আসছে, একটা সামান্য নেকি করলো কাজে আসছে, যে কোনো নেকি করেন কাজে আসছে, কারণ আপনার তৌহিদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, তৌহিদ ঠিক আছে, তৌহিদে রুবুবিয়া, তৌহিদে উলুহিয়া, তৌহিদুল আসমা ওয়া সিফাত ঠিক আছে, সেজন্য ওর উপর ভিত করে সমস্ত আমলগুলি আপনার উপরে যাচ্ছে, উপরে যাচ্ছে, কবুল হচ্ছে। আর যদি শিরিক থাকে, পাহাড়ের মতো আমল থাকলে কোনো কাজে আসবে না। ইন আশরাকতা লায়াহাবাতান আমালুকা, শিরিক করলে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালাউ আশরাকু লাহাবিতানহুমা কানু ইয়ামুন, শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যেত। দুনিয়া তো কাজে আসে, আখেরাতে কাজে আসে, আখেরাতে সবসময় কাজে আসবে। আর বিশেষ করে আখেরাতের প্রথম ধাপ হচ্ছে কবর। আর কবরে যখন রাখা হয়, আর রাখার পরে মনকার নাকির যখন প্রশ্ন করা শুরু করে, সেই সময় কালেমা তাইয়্যিবা, এটি হচ্ছে আল কাউলুস সাবিত, আল কাউলুস সাবিত তাফসীর, এটি কাজে আসবে। কালেমা তাইয়্যিবা যদি দুনিয়াতে ঠিক থেকে থাকে, তাহলে এই মুনকার নাকিরের জবাবে তিনটি যে প্রশ্ন হবে, এ প্রশ্নের জবাবও ঠিকভাবে জবাব দিতে পারবেন। মান রব্বুকা জিজ্ঞেস করা হবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ বলতে পারবেন। আরবি ভাষায় পটু হলেই যে বলে দিবেন তা নয়। হ্যাঁ, আর আরবি ভাষার মূর্খ কিছুই জানেন না, বাংলা জানেন না, টিপসই করা মানুষ, আর নেক আমল ছিল, ইমান আমল ঠিক ছিল, তৌহিদ ঠিক ছিল, আর বলতে পারবে না এমন কথাও না। যত বড় আল্লামা হয়ে যান না কেন, আর যত বড় ভাষার পণ্ডিত হয়ে যান না কেন, ইমান আমল যদি ঠিক না থাকে তৌহিদের ভিত্তি করে, তাহলে রব্বি আল্লাহ বলা সম্ভব হবে না। যখন জিজ্ঞাসা করা হবে, মা দিনোকা, তোমার দিন কি ছিল, জীবন বিধান কি ছিল, যদি মুরব্বীদের দেওয়া ধর্মকে ধর্ম মনে করেন, যে বুজুর্গের পীর মাসাই যেটা বলছে ওটাই হচ্ছে ইসলামিক তরিকা, দলিল বলছে বড়রা বলেছেন, দলিল কি ভাই, কোরআন হাদিস আছে, আর কোরআন হাদিস কি আমরা বুঝি, আমরা মুরুখ মানুষ, আমরা জানি পীর মাসাই কলমা কেরাম তারা হকানি সব, তারা ভুল বলবে? এত বড় বড় আলেম হুজুর আমাদের দেশে আছে, ভুল বলবে? এটাই দলিল ছিল। যারা এই ভ্রান্ত আকিদায় বিশ্বাসী, যে বুজরুগ বললি বুজরুগ হয়ে যায়, আর সেটাই দলিল হয়ে যায়, মানুষের কথা দলিল হয়ে যায়, তারা দিনুল ইসলাম বলতে পারবে না। যখন জিজ্ঞাসা করা হবে, মা হাযা রাজুল আল্লাযী বুয়িসা ফীকুম, বা মান নবিয়ুকা, তোমার নবীকে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল নবী করে, তখন হুয়া রাসূলুল্লাহ, এই কথার জবাব আসবে না যদি বিদাতপন্থী হন। নবীর তরিকা বাদ দিয়ে, নবীর নিয়ে আসা ওয়াহি কোরআন এবং হাদিস বাদ দিয়ে যদি মানুষের কথাকে প্রাধান্য দেন, যে আমাদের তরিকাতে কি আছে, আমাদের ওলামারা কি বলেছেন, আমাদের মজহাব কি বলে, এই যদি টানাহাচড়া করেন রসুলের হাদিসের সামনে, তাহলে সেই দিন হওয়া রাসূলুল্লাহ বলা সম্ভব হবে না। ভালো করে শুনে রাখেন, মন্ত্র নয় যে দুনিয়াতে বেশি বেশি মুখস্থ করে চলে যাব, অথবা বিদাতি তরিকাতে কবরে দাফন করার পরে তালকিন করবে, যে বলো তোমাকে এখন মুনকার নাকি জিজ্ঞেস করছে, বলো রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, হ্যাঁ, নবী মুহাম্মদ, করে সব বিদাত করে না, হ্যাঁ, ওই সব করে কাজ হবে না। আখেরাতের জগতে দুনিয়ার সাউন্ড পৌঁছিবে না, দুনিয়ার এসব তালকিন করা, ও আখেরাতের জগৎ শুরু হয়ে গেছে, আর পৌঁছিবে না, ও পৌঁছিবে না। তখন ইমান আমল দিয়ে সবকিছু ঠিক, তৌহিদের ভিত্তিতে সবকিছু ঠিক হবে, সুন্নতের ভিত্তিতে সবকিছু ঠিক হবে। তো আল্লাহ পাক আখিরাত সুদৃঢ় রাখবেন, সেখানে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। মুমিন যারা সৎকর্মশীল, তৌহিদ প্রতিষ্ঠাকারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত অনুসারী, কোনো শর্ত লাগাই না, কন্ডিশন লাগাই না, যে আমাদের আলেম আলমারা যদি এই দলিলগুলো নিয়ে থাকেন তাহলে ঠিক আছে, আর না হলে যদি এটার অন্য কোনো ব্যাখ্যা করে থাকেন তাহলে নেওয়া যাবে না। হাদিস মানে শর্ত সাপেক্ষ। যারা মজহাবের অন্ধ মোকাল্লেদ, অন্ধ মোকাল্লেদ বলছি কথাটা ভালো করে মনে হবে, তারা হাদিস মানে কিরকম, কোরআন হাদিস শর্ত সাপেক্ষ, যদি মজহাবে থাকে, হ্যাঁ, আমাদের ওলামায়ে কেরামরা যদি এটাকে নিয়ে থাকেন তাহলে ঠিক আছে, আর যদি না নিয়ে থাকেন তাহলে হয় মনসুখ, না হয় এর কোন তাবিল আছে, এর কোন অন্য অর্থ আছে, তারা বেশি বুঝেন আমরা কি জানি, আল্লাহ পাক রব্বুল তারপরে বলছেন ওয়াই উদিল্লুল্লাহু জালিমিন, যেমন মুমিনদেরকে আল্লাহ সুদৃঢ় সুপ্রতিষ্ঠিত রাখবেন তেমন জালেমদেরকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, বিভ্রান্ত করে দিবেন, তারা জবাব দিতে পারবে না মনকে না ঘিরে। তারা দুনিয়াতেও গুমরা আর কবরে জীবনে গুমরা, হ্যাঁ দিশেহারা হবে আর পরকালেও গুমরা দিশেহারা, জান্নাতের রাস্তা পাবে না। ওয়া ফালুল্লাহু মা ইয়াশা, এবং আল্লাহ পাক যা চান তাই তিনি করেন। আলম তারা ইলাল্লাযীনা বাদদালু নিয়মাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আল্লাহ পাক বলছেন হে নবী তুমি কি চিন্তা করে দেখো না ওই সব লোকদের দিকে, ইলাল্লাযীনা বাদদালু, অথবা তুমি এই দৃষ্টি দিয়ে দেখো না এটা হতে পারে, কারণ এই আয়াত বিশেষ করে নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মক্কার কুরাইশ কাফেরদের সম্পর্কে। কুরাইশ কাফেরদের কাছে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত শেষ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, তাদের বংশে তাদের গোত্রে তাদের ভাষায় তাদের শহরে, তারপরে তারা মানল না, তার বিরুদ্ধে তারা বদর করল, ওহদ করল, খন্দক করল, কত কি করল, কত বড় নিয়ামতকে তারা অবজ্ঞা করল, নিয়ামতের নাশুকরি করল। আল্লাহ পাক এ কথা বলেছেন। তবে আয়াত কোন ক্ষেত্রে নাজেল হইলে তার অর্থে ব্যাপকতা থাকে, এইরকম গুণ যেখানে পাওয়া যাবে সেখানে আয়াত ফিট হবে কিয়ামত পর্যন্ত। এইরকমই যদি আল্লাহ পাক আপনার কাছে আমার কাছে কোন নিয়ামত পাঠান আর নিয়ামত দেন, আর তার যদি নাশুকরি করি অকৃতজ্ঞ হই, তাহলে আমাদেরও পরিণাম ওইরকমই হবে যেমন তাদের হয়েছে, ওর আগে যারা ছিল তাদেরও ওইরকমই হয়েছে। আল্লাহ নূহ আলাইহিস সালামকে আল্লাহর নিয়ামত করে পাঠিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে, লূত আলাইহিস সালামকে, সমস্ত আম্বিয়া রাসূলগণকে জাতির জন্য নিয়ামত করে পাঠিয়েছেন, ফিরাউনের জন্য, ফিরাউনীদের জন্য মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক নিয়ামত পাঠিয়েছিলেন। বদলু নিয়ামাতাল্লাহি কুফরা, ওইরকমই মুসলিম দেশ আল্লাহ পাকের নিয়ামত, শতকরা 90 জন দেশে মুসলিম আল্লাহ পাকের নিয়ামত, মুসলিম শাসক আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, ইচ্ছা করলে ইসলামী আইনের বাস্তবায়ন করতে পারবেন, ইচ্ছা করলে এখান থেকে শিরকে আড্ডাখানাগুলিকে শেষ করতে পারবেন, মাজার দূর করে দিতে পারবেন, শিরক বিদাত দূর করতে পারবেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলেন না, মানব রচিত বিধান ধার করে ইউরোপ থেকে পশ্চিমা দেশ থেকে নিয়ে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলম তারা, হে নবী তুমি কি দেখো না ওই সব লোকদের দিকে, বদলু নিয়ামত আল্লাহ, যার আল্লাহর নিয়ামতকে রূপান্তরিত করেছে বদলিয়ে দিয়েছে, কুফুরান অকৃতজ্ঞতাই, অর্থাৎ আল্লাহর নিয়ামতের বিনিময়ে তারা কি করেছে, অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, কৃতজ্ঞতা প্রকাশ করেনি। আল্লাহ দান করলেন নিয়ামত, নিয়ামতের শুকরিয়া না করে না শুকরি করল। ও আহাল্লু কওমাম দারাল বাওয়ার, এবং নিজ জাতিকে তারা ঢুকিয়ে দিয়েছিল, ঠেলে দিয়েছিল তার আল বাবার ধ্বংসের ঘরের দিকে, ধ্বংসের ঘরে ঠেলে দিয়েছিল। আল্লাহ পাক নিয়ামত দিলেন আর সেই নিয়ামতের কদর না করে মর্যাদা না দিয়ে জাতিকে ধ্বংস করল। মক্কার কাফের জাতি কিভাবে নিশ্চিন্ন হইল, বিশেষ করে প্রথম স্তরে ইঙ্গিত করা হয়েছে বদরের দিকে, বদরে কি করে এই কোরাইশদের মধ্যে কার 70 জনকে জাহান্নামের দিকে ঠেলে, দারাল বাওয়ার ধ্বংসের জগত জাহান্নামে, বদরের কূপে নিক্ষেপ করা হলো তাদের লাশগুলিকে, যে কাফেরদের 70 জন যারা নিহত হয়েছিল, আর সেগুলি জাহান্নামে পৌঁছে গেল, দারাল বাওয়ার ধ্বংসের ঘরে পৌঁছে গেল, কোথায় পৌঁছে দিল। অথচ রাসূলুল্লাহ সাল্লামকে যদি প্রথম দিন থেকে মেনে নিত, 13 বছর আল্লাহ সুযোগ দিয়েছেন, 13 বছর মদিনা হিজরত করে রাসূলুল্লাহ চলে এসেছেন, তারপর আবার 2 বছর 15 বছর সুযোগ দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগীর 23 বছর মধ্যে 15 বছর আল্লাহ পাক অবসর দিয়েছেন মক্কার মুশরিকদেরকে। এই নিয়ামতের তারা মূল্যায়ন করেনি, মর্যাদা দেয়নি, কদর করেনি, জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। এইরকমই যেকোনো জাতি, যে কোনো জাতির ইতিহাস আপনি তুলে ধরেন, কথা লম্বা করার প্রয়োজন নেই, শুধু ইঙ্গিত করছি, আল্লাহ পাক পাকিস্তান কি বিশাল নিয়ামত মুসলিমদেরকে ভারত উপমহাদেশে দেননি, আর তারা 1947 সালের আন্দোলনে তারা কি জাতিকে এভাবে ধোকা দেয়নি মুসলিম ভাই বোনদেরকে, যে পাকিস্তান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান মানে লা ইলাহা ইল্লাল্লাহ, এই স্লোগান কি তাদের নেই, যদি রেকর্ড থাকতো তাহলে শুনতে পেতেন, কিন্তু আমরা ইতিহাস পড়েছি সেই জন্য জানি পাকিস্তান করাই হয়েছে ভারত থেকে আলাদা করে, এই জন্য যে পাকিস্তান মিন্স লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উন্নীত হবে আর সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর বাস্তবায়ন হবে, কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন হবে আদালতে আর পার্লামেন্টে ইত্যাদি ইত্যাদি, কিন্তু পশ্চিমা আইন থেকে মানবরচিত কুফরি বিধান থেকে আজ পর্যন্ত মুক্ত হইতে পারল না। বদলু নিয়ামাতাল্লাহি কুফরান ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার, আল্লাহ নিয়ামতের নাশুকরি করল আর জাতিকে ধোকা দিল, আর জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিলা। আজকে জাতির অধিকাংশ মানুষ বেদিন হয়ে যাচ্ছে, ইসলাম থেকে দূরে চলে যাচ্ছে। আল্লাহ ফাকর রব্বুল আলামিন তারপর জাহান্নামা, সেই ধ্বংসের জগৎ, ধ্বংসের ঘর হচ্ছে জাহান্নাম। ইয়াসলাউনাহা, জাতি এরা প্রবেশ করবে। অবিসাল কারার, আর বড় জঘন্য বাসস্থান এই জাহান্নাম। ওয়াজালুলিল্লাহি আন্দাদা, এরা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে বিভিন্ন। লিউদুল্লু আন সাবিলি, আল্লাহ রাস্তা থেকে পথভ্রষ্ট করার উদ্দেশ্যে, কারণ এই শরীক আর শিরকের মাধ্যমে মানব জাতিকে পথভ্রষ্ট করা হয়েছে। কুল, হে নবী তুমি জানিয়ে দাও এই মুশরিকদেরকে, তামাত্তাউ, তোমরা দুনিয়ায় কিছুদিনের ভোগ বিলাস করে নাও। ফাইন্না মাসীরাকুম ইলান্নার, কারণ এরপরেই তোমাদের পরিণাম হচ্ছে জাহান্নাম। ফাইন্না মাসীরাকুম, তোমাদের প্রত্যাবর্তন স্থল হচ্ছে ইলান্নার, জাহান্নামে। কুল্লে এবাদি, হে নবী আরো বলে দাও আমার বান্দাদেরকে, আল্লাযীনা আমানু, ওই সব বান্দাদেরকে যারা ঈমান নিয়ে এসেছে, ইয়াকিমুসসালাহ, তারা যেন সালাত কায়েম করে। পাঁচ অক্ত সালাত কায়েম করা হচ্ছে, সালাত কায়েম করা। ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম, আর তারা যেন ব্যয় করে ওই সব ধন সম্পদ থেকে যা তাদেরকে আমি দান করেছি উপজীবিকা হিসাবে। সিররান, গোপনেও দান করে, ও আলানিয়ার প্রকাশ্যেও দান করে, দুটোরই আল্লাহ প্রশংসা করেছেন। তার মানে যখন প্রয়োজন হবে প্রকাশ্যে দান করার, তখন প্রকাশ্যে দান করবেন, আর যখন প্রকাশ্যে দান করার প্রয়োজন নেই তখন গোপনে দান করবেন। এখানেও দুই রকম দানের কথা আল্লাহ উল্লেখ করেছেন, আর সূরা বাকারার একটি আয়াতে আল্লাহ পাক আরো এর চাইতে বিস্তারিত বলেছেন, ইনতুবদু সাদাকাতি ফানিমা হিয়া, তোমরা যদি সাদকা, দান, খায়রাতকে জাহির করো, প্রকাশ করে দান করো, ফানিমা হিয়া, তাহলে খুব ভালো কাজ, প্রকাশ করে ভালো কাজ আল্লাহ পাক বলছেন। তাহলে কোথায় ভালো কাজ ওটা জানতে হবে আপনাকে, কোনখানে আমি প্রকাশ করে সবাইকে দেখিয়ে যদি দান করি, জানিয়ে দান করি, তাহলে বেশি নাকি হবে ওটা জানতে হবে আপনাকে। তাহলে ওয়াইন্তু ফুহা, আর যদি লুকিয়ে লুকিয়ে দান করো, ওয়াইন্তু ফুহা, লুকাও, গোপনে রাখো, অতুতু হাল ফোকারা, আর ফকির মিসকিনকে দেও, তাহলে ফাহুয়া খাইরুল লাকুম, সেটা তোমাদের জন্য কল্যাণকর হবে। এখানেও কল্যাণকর আর ওখানে নেম মাহি, ওটাও ভালো কাজ বলেছেন। তাহলে আপনাকে জানতে হবে, বলুন তো দেখি কোনখানে লুকিয়ে দান করলে বেশি ফজিলত হবে, যখন ফকির মিসকিনকে দিচ্ছেন আর তাকে দিয়ে আপনি তার অভাব নিজেই দূর করে দিতে পারবেন, আর কারো সাহায্যের প্রয়োজন নেই, তখন এত গোপনে দিবেন যে ডান হাতে দিলে বাম হাত না জানতে পারে, পাশের লোক জানতে না পারে, বাড়িতে লুকিয়ে দিয়ে চলে আসবে। হ্যাঁ, কিন্তু আমাদের দেশের মরার যে খাবার, হ্যাঁ, কোন মানুষ মারা গেলে যে খাবার তৈরি হয় মৃতের নামে, ভোজ, কি বলেন ওটাকে, আর চল্লিশা তো চল্লিশ দিনে করলে, এখন কিছু কিছু কিছু বিদাতি দুই রকম, একটা হচ্ছে চরমপন্থী বিদাতি, ও চল্লিশে করতে হবে, তিন দিনে না হয় দশ দিনে দিন নির্ধারণ করি, আর আর একটা মডার্ন বিদাতি আছে, বলছে আমরা মডিফাই করেছি আমাদের বিদাতটাকে, যেমন মিলাদুন্নবীকে ওরা সিরাতুন্নবী করেছে, একটা মডার্ন বিদাতি, ঠিক তেমনি এই মৃতের নামে খাবারকে একটু মডিফাইড করেছে, যে না না না ওই রকম বিদাত আমরা করি না, আমরা চল্লিশে করি না, কোন দিন ধরে করি না, কোনো একদিন করলেই হইল। হ্যাঁ, এরাও বিদাতি, সবটাই বিদাত, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইসব করেন নাই, তার সাহাবীরাও করেন নাই, তাদের সামনে অনেকে আপন জনরা তাদের ইন্তেকাল করেছেন, করেননি, অপরন্ত তিনি বলেছেন যে মাইয়্যাতের নামে খাবার তৈরি হওয়ার আগে সাহাবারা বলছেন যে আমরা এটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রোদনের অন্তর্ভুক্ত মনে করতাম, রোদন করা হারাম শরীয়তে, এটা হারামের অন্তর্ভুক্ত মনে, সহি হাদিস। সুতরাং সাবধান হয়ে যাবেন এসব কাজ থেকে, লুকিয়ে দিলে অসুবিধা দেখি, আরে এক পাট গোস্ত ভাত খাওয়াচ্ছেন ওই ফকিরকে, ওই ওই ওই খরচে ওর বাড়িতে ওই টাকাটা যদি দিয়ে চলে আসেন তাহলে ওর সমস্ত ছেলে মেয়ে নিয়ে খেতে পারবে, বলবে সমস্ত ছেলে মেয়ে নিয়ে খেতে পারবে, একা খাচ্ছে, লজ্জাও লাগছে, আর ডেকেছে গ্রামের পয়সাওয়ালা মানুষ, যদি আজকে না খেতে যাই তো কালকে দুই পয়সার প্রয়োজন হলে ধারও দেবেন না, ভয়ও আসছে, যদি লজ্জা লাগে তারপর ভয় খেতে আসছে, এসব ইসলামিক কাজ, অনৈসলামিক কাজ সব। তো লুকিয়ে দান করবেন যখন আপনি দান করে যথেষ্ট, আপনি নফল দান, এক হচ্ছে নফল দান আর সেটা আপনি দিলেই কাজ হয়ে যাবে, তাই লুকিয়ে দেবেন, লুকিয়ে দানের বেশি ফজিলত রয়েছে। প্রকাশ্যে দান করবেন কখন, প্রথম কথা ফরজ যদি হয়, জাকাত ফরজ, লুকিয়ে লুকিয়ে দিলে কাজ হবে, লুকিয়ে যদি দেন তো বলে এত টাকা এর ইনকাম, এত বড় বড় ব্যবসা বিজনেস চলছে কিন্তু জাকাত দেয় না, লোকের আপনাকে কি বলবে, কৃপণ বলবে, হারাম খাই বলবে, হারাম খাওয়া লোক বলবে, তাই না? অথচ আপনি পুরো জাকাত হাতে লুকিয়ে লুকিয়ে দিচ্ছেন, তো লুকিয়ে দেওয়া তাহলে যথেষ্ট নয়। যেমন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে হয় পুরুষদেরকে, যাতে আপনাকে নামাজি বলা হয়, এটা রিয়াকারী লোক দেখানো নয়, অবশ্যই যাতে আপনাকে মুসলিম মনে করা হয়। আর আপনি বিবি সাহেবার সাথে যদি জামাত করেন পাঁচ ওয়াক্ত ঘরে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন আর একেবারে জামাত করে বিবির সাথে নামাজ পড়ছেন আর টাইমে টাইমে নামাজ পড়ছেন, গ্রামের লোকের কাছে আপনি বেনামাজি বেনামাজি, ওই রকম জাকাত দিচ্ছেন না বলবে লোকেরা। এই জন্য ফরজ জাকাত একটু খোলাখুলি প্রকাশ্য ভাবে দিতে হবে, লুকিয়েও দেন প্রকাশ্যও দেন। জি, আর প্রকাশ্য দান করবেন আর একটা ক্ষেত্রে, নফল দান প্রকাশ্য, কখন? একাই দান করে কাজ হবে না, আমাদের দিনের খেদমত একটা ইসলামিক লাইব্রেরি করব বা ইসলামের দাওয়াতের কাজ করব, আমরা কোন একটা প্রজেক্ট আছে, আমি দিলে 1,000 রিয়াল দিতে পারবো কিন্তু 50,000 রিয়াল খরচ আছে। এটা মসজিদ করো, মসজিদে আমি হয়তো 2,000-5,000 দিতে পারবো কিন্তু আমার 1,00,000 রিয়ালের প্রয়োজন রয়েছে, 1,00,000 টাকা বা 5,00,000 টাকার প্রয়োজন রয়েছে আপনার দেশে, তাহলে কি করতে হবে? ভাই, আমরা একটা মসজিদ করতে চাইছি, একটা ইসলামিক লাইব্রেরি করতে চাইছি, আপনারা যে যত পারেন দেন, আর তারপরে ওখানকার যারা নেতৃস্থানীয় ব্যক্তি যারা এই কাজটি করতে চাইছেন তারা প্রকাশ্যে দেন যে আমরা 5,000 টাকা দিলাম। তাহলে আপনার চাইতে যারা সচ্ছল আছে বা চিন্তা করবে যে এ যদি 5,000 দিতে পারে গরিব হয়ে, তাহলে আমাকে তো 10,000 দেওয়া উচিত, ঠিক না? কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। আল্লাহ পাক দুটোরই এই জন্য প্রশংসা করেছেন, কিন্তু ক্ষেত্র বিশেষে, যেখানে লুকিয়ে দিলে চলবে সেখানে যদি প্রকাশ করেন, আর নিয়তে সামান্য যদি এরকম চলে আসে যে দেখাচ্ছি যাতে জানে লোক দেখানো, তাহলে শির্ক হয়ে যাবে, কখনো নেকি পাবেন না। তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে হে নবী, বলে দাও আমার বান্দাদেরকে যারা ঈমান নিয়ে এসেছে ওই সব বান্দাদেরকে, তারা যেন 5 ওয়াক্ত সালাত কায়েম করে, আর তারা ব্যয় করে তাদের রিজিক হতে গোপনে এবং প্রকাশ্যে, মিন কাবলি আইয়াতিয়া ইয়াউম, সেই দিন আসার পূর্বে যেই দিন লা বাইউন ফিহি, কোনো ব্যবসা বাণিজ্য থাকবে না, কোন টাকা পয়সা কারো হাতে থাকবে না, ব্যবসা বাণিজ্য হলেই না টাকা থাকবে না, চাকরি থাকবে না, ব্যবসা থাকবে না, কৃষি কাজ থাকবে, কিছুই থাকবে না, তো ইনকাম সোর্স কোথায়? আখেরাতে বিচার দিবসে কোনো ইনকাম সোর্স নেই। কেন ইনকাম সোর্সের কথা বলা, ব্যবসার কথা বলা হইল? কারণ ব্যবসা বাণিজ্য থাকলে অথবা ইনকাম সোর্স থাকলে দুনিয়াতে হইত কি, যদি আপনার আসামি বন্দি থাকে তাহলে জামানতে 10,000 টাকা লাগলো, 50,000 লাগলো, 5,00,000 টাকা খরচ হলো, ছাড়িয়ে নিয়ে চলে এলো, তাই না? মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিয়ে চলে, অথবা বন্দি হয়েছে কোথাও, যেমন আগে থেকে চলে আসছে যে বন্দিকে ছাড়ানোর জন্য কি করা হয়তো, ফি দিয়ে, ফি দিয়ে কত টাকা নেবে আমাদের বন্দি ছাড়ার জন্য, 5,00,000, 5,00,000 টাকা নাও আমাদের লোককে ছাড়ো, ঠিক কিনা? তাহলে সেই দিন কিয়ামতের দিনে কেউ যদি বলে যে আমি দুনিয়াতে রাজা ছিলাম, দুনিয়াতে আমি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি ছিলাম, দুনিয়াতে আমি ধনাঢ্য ছিলাম, আমি দুনিয়াতে বড় বড় কাজে টাকা দিয়ে কাজ সেরে নিয়েছি, আখেরাতে চলবে সেটা? আল্লাহকে গিয়ে বলবে যে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও, তোমাকে আমি 1 কোটি টাকা ফি দিয়ে দিচ্ছি, পাবে কোথায়? খালি 1 টাকা দিচ্ছি, এটাই পাবে, পাবে কোথায়? একটা রিয়েলি পাবে কোথায়? পাবে। এই জন্য আল্লাহ বলেছেন যে সেই দিন হাশরের মাঠে বিচার দিবসে কোন কেনা বেচা থাকবে না, ইনকাম সোর্স কিছু থাকবে না, ওয়ালা খেলাল, আর কোন বন্ধুত্ব থাকবে না, কারণ দুনিয়াতে দুটো সোর্সের মাধ্যমে মানুষ স্বার্থ হাসিল করে, হয় ঘুষ দিয়ে, মুক্তিপণ দিয়ে, যেমন বললাম, আর না হলে আর একটা তরিকা হচ্ছে কি, ওয়াস্তা, সৌদি আরবে কি বলে ওয়াস্তা, সোর্স, ব্যাকিং দিয়ে, মাধ্যম, পরিচিতি আছে, হ্যাঁ বলো, দিয়ে কাজ হয় না, আর মোদীর সাথে পরিচয় চলে গেলেন, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপরে কোনো মুশকিল নাই, তোমার কোনো কাজ হলে আসবে আমার কাছে, বুঝছেন না? প্রতি দেশে পরিচিতির ওপর অনেক কাজ হয়ে যাচ্ছে, তো এইটা দুনিয়াতে হচ্ছে, আখেরাতে কোথায় হবে এটা? হ্যাঁ, কার কাছে যাবেন যে আমার স্পেশাল হ্যাঁ যোগাযোগ আছে, সরাসরি যাওয়ার পর আমি নিজে মুক্ত হয়ে যাব, অন্যদেরকে মুক্ত করে দেব, না না, এইসব রাস্তা নেই, লাভ ইউন ফিউ আলা খেলাল, কোন বন্ধুত্ব কাজে আসবে না, আর সেখানে কোন রকমের টাকা পয়সা আর মুক্তিপণ কাজে আসবে না। আল্লাহ যে খালাক আসসামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ সেই সত্তা যিনি আকাশসমূহ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, ওয়া আনজালা মিনাস সামাই মান, আর আকাশ থেকে অর্থাৎ উপর থেকে বৃষ্টি বর্ষণ করেছেন, বৃষ্টির পানি, ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, অতঃপর এই বৃষ্টির পানির মাধ্যমে তোমাদের জন্য বহু রকমের ফল ফলাদি উদ্গত করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজকাল লাকুম, তোমাদের উপজীবিকা রিজিক স্বরূপ, ওয়াসাখখারা লাকুমুল ফুলকা, আর তোমাদের সেবায় নিয়োজিত করেছেন, তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন, সাখখারা তাসখির মানে নিয়ন্ত্রণে করে দেওয়া, আয়ত্তে করে দেওয়া, বসে করে দেওয়া, এই সবগুলি অর্থ হয়, আল্লাহ তোমাদের আয়ত্ত করে দিয়েছেন বা নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন আল ফুলক পানি জাহাজকে নৌকোকে লেতাজিরিয়া ফিল বাহারি বি আমরি যাতে করে সমুদ্রে সাগরে বাহার মানে শুধু বাহার নয় বাহারের মধ্যে নাহারও সামিল রয়েছে নদী নালা সবকিছু অর্থাৎ পানি পথে এক কথা এখানে বাহার বলতে পানিপথকে বোঝানো হয়েছে যাতে করে এই পানি জাহাজ অথবা নৌকো চলতে পারে চলাচলকারী ফিল বাহারি বি আমরি আল্লাহ পাকের নির্দেশে পানি পথে ওয়াসাখখারা লাকুমুল আনহার আর নহরগুলিকে নদী নালাকেও তোমাদের নিয়ন্ত্রণাধীন করে দিয়েছেন যেটা তোমরা নদী থেকে পানি নিয়ে হ্যাঁ তোমরা বিভিন্ন স্বার্থে লাগাতে পারছ পানের কাজে হোক আর জমি সেচের কাজে হোক আর অন্য কোনো কাজে হোক বিভিন্ন কাজে লাগাতে পারছেন পানি ওয়াসাখখারা লাকুম আশ-শামসা ওয়াল কামার এমনকি সূর্য চন্দ্রকেও তোমাদের নিয়ন্ত্রণাধীন করেছেন তো নিয়ন্ত্রণ মানে আমাদের নিয়ন্ত্রণে নেই ওই রকম আয়ত্ত আমাদের নেই কিন্তু এখানে তাসখীরের মানে হচ্ছে তোমাদের সেবায় লাগিয়ে নিয়োজিত করেছেন তোমাদের স্বার্থে নিয়োজিত করেছেন এই সূর্যের মাধ্যমেই সূর্যের তাপের মাধ্যমে আল্লাহর সৃষ্টি বেঁচে আছে নির্ধারিত সুপরিমিত তাপ সেটা বেড়ে গেলে ধ্বংস হয়ে যাবে আর কমে গেলে বরফ জমে ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা জি ওয়াল কামার এইরকমই চন্দ্র চন্দ্রের যেসব উপকারিতা রয়েছে আল্লাহ পাক তোমাদের সেবায় আল্লাহ পাক নিয়োজিত করেছেন দায়ে বাইনে চলমান অবস্থায় এই সূর্য চন্দ্র চলমান অবস্থায় তোমাদের সেবায় নিয়োজিত রয়েছে দায়ে বাইনে মানে জারি আইনে এই আয়াত থেকে বোঝা যায় যে সূর্য চন্দ্র নিজ কক্ষে আপন গতিতে চলমান রয়েছে চলছে আল্লাহ যেমন সূরা ইয়াসিনে বলে ওয়াশামসু তাজরি লি মুস্তাকাররিল্লাহ তাজরি ওখানে বলে সূর্য চলছে ওখানে তাজরি এখানে দায়ে বাইন সুতরাং এই কথা বলা যে পৃথিবী ঘুরছে আর সূর্য স্থির আছে এসব কথা ভিত্তিহীন কথা কোরআন কোরআন এইভাবেই বলছে আমরা যেটা কোরআনে বলছে সেটা কি বিশ্বাস করি আজকের সায়েন্সে একরকম বলছে আর সায়েন্সের পিছনে ছুটলেন কালকে সায়েন্স এটাকে নাকচ করে দিয়ে পঞ্চাশ বছর বলছেন না কিচ্ছু না এসব না কোনটা নিবেন তখন এবং তোমাদের সেবায় নিয়োজিত করে দিয়েছেন আল্লাহ পাক রাতকে এবং দিনকে রাত সেবায় নিয়োজিত রাতে বিশ্রাম হচ্ছে ঘুমটা ভালোভাবে হচ্ছে আরামে ঘুমাচ্ছেন দুনিয়ায় স্থির হয়ে রয়েছে মানুষের হইচইটা কমে এসেছে অন্ধকারে যেভাবে আরামের সাথে ঘুমটা আসে আলোতে আসে না ঠিক কিনা অন্নাহার আর দিনকে সেবা নিয়োজিত করেছেন দিনে রুজি রোজগার করছেন কাজকর্ম করছেন হাট বাজার করছেন বিভিন্ন যে যে কাজে আছেন কাজ করছেন যদি পুরোটাই যদি রাত হয়ে থেকে যেত তাহলে রুজি রোজগার করা মুশকিল হয়ে যেত রিজিক তলাশ করা মুশকিল হয়ে যেত আর যদি পুরোটাকে আল্লাহ ফাকরাবে দিন বানিয়ে দিতেন তাহলে শরীরের চাহিদা পূরণ করা মুশকিল হয়ে তো আরাম বিশ্রাম বড়ই কষ্টকর হয়ে যেত আল্লাহ পাক এসব আর এরকম বহু হিকমতে আল্লাহ ফাকর রাত আর দিনকে নিয়োজিত রেখেছেন এখানে আমাদের তাফসীর শেষ হল আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনী করিম বুঝার তৌফিক দান করেন এবং তার মোতাবেক আমল করার তৌফিক দান করেন কোরআনী করিম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাষাকে সুন্দর করার তৌফিক দান করেন আমাদের কাজকর্মগুলিকে সুন্দর করার তৌফিক দান করেন আমাদেরকে হেদায়েতের অটল রাখেন আল্লাহ পাক কোরআনী করিম দিয়ে আল্লাহ আমাদের দুনিয়া আখিরাতকে যেন সুন্দর করে দেন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু ওয়া মান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান أعوذ بالله من الشيطان الرجيم وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ رَبِّ إِنَّهُنَّ أَضْلَلْنَ كَثِيرًا مِّنَ النَّاسِ فَمَن تَبِعَنِي فَإِنَّهُ مِنِّي وَمَن عَصَانِي فَإِنَّكَ غَفُورٌ رَّحِيمٌ ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون ربنا إنك تعلم ما نخفي وما نعلن وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء الحمد لله الذي وهب لي على الكبر إسماعيل وإسحاق إن ربي لسميع الدعاء رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون إنما يؤخرهم ليوم تشخص فيه الأبصار مهطعين مقنعي رؤوسهم لا يرتد إليهم طرفهم وأفئدتهم هواء وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخذنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف وعده رسله إن الله عزيز ذو انتقام يوم تبدل الأرض غير الأرض والسماوات يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران وتغشى وجوههم النار ليجزي الله كل نفس ما كسبت إن الله سريع الحساب هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد وليذكر أولو الألباب السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار وإذ قال إبراهيم رب اجعل هذا البلد آمنا واجنبني وبني أن نعبد الأصنام الله پاک سمست پرشنساج الله پاک رب العالمين আমরা যা চেয়েছি তাও দান করেছেন আর যা আমরা চাই না কিন্তু আমাদের প্রয়োজন তাও আল্লাহ পাক দিয়ে থাকেন সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বড় দয়াবান আরহামুর রাহিমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দুনিয়া আখিরাতের কোন রকমের অনিষ্ট চান না তাই আল্লাহ পাক তাদের সার্বিক কল্যাণের জন্য আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক পাঠিয়েছেন সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার মাধ্যমে আল্লাহ পাক অসংখ্য মানুষকে হক সত্যকে বুঝার জানার তৌফিক দান করেছেন এবং তার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মতো অসংখ্য মানুষকে আল্লাহ পাক দ্বীনের রাস্তায় আল্লাহ পাকের সন্তুষ্টির রাস্তায় জান্নাতের রাস্তায় ফিরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা তাফসীর শেষ করব সূরা ইব্রাহিমের সূরা ইব্রাহিমের আয়াত নম্বর 34 থেকে আজকে শুরু করব আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তার নিয়ামত সমূহের কথা উল্লেখ করেছেন যে তার নিয়ামত এত অসংখ্য রয়েছে যে তার সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুম আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন আতা ইউতি ইতা আন বাবি ইফাল থেকে ওর মানে প্রদান করা দেওয়া আর সেটাকে আতা না পড়ে যদি আতা পড়েন আতা ইয়াতি তার মানে আশা ইয়ামা ইয়াতি আতা ইয়াতি তো একটু সামান্য উচ্চারণ পার্থক্যে অর্থের কত পার্থক্য আতা তাড়াতাড়ি করে হামজাটা বলবেন হ্যাঁ বিনা মদে তাহলে ওর মানে হচ্ছে আশা যেমন যা মানে আশা এরকম আতা মানে আশা আর আতা মানে হচ্ছে দেওয়া প্রদান করা যেমন আতা হামজা আইন ত ওর মানেও দেওয়া হয়ে থাকে ফাম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা তো আতা মানেও দেওয়া হয় আর আতা এর মানেও হয় দেওয়া প্রদান করা ওয়া আতাকুম মিন কুল্লি মা সালতুম আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন দিয়েছেন মিন কুল্লি মা সালতুম যা কিছু তোমরা চেয়েছো সব কিছুই থেকে যা কিছু চেয়েছো এর একটা তাফসীর বলা যায় যে যা তোমরা তোমাদের ভাষা দিয়ে চেয়েছো আর তোমাদের মন চেয়েছে অনেক সময় ভাষা দিয়ে আমাদের প্রয়োজন চাইতে পারি না যাতে আমাদের কল্যাণ আছে তা হয়তো চাইতে পারি না সেই জ্ঞানও নেই অথবা আর সেই তৌফিক হয়তো হয় না কিন্তু আমাদের বাস্তব অবস্থা চাইছে আমাদের মন চাইছে এবং যেটাকে বলা হয় লিসানুল হাল আমাদের অবস্থা চাইছে যে এগুলি হচ্ছে আমাদের প্রয়োজন সেগুলি আল্লাহ দিয়েছে তো সেটাও আল্লাহ পাকের ক্ষেত্রে চাওয়া আছে লিসানুল মাকাল জবান দ্বারা বাকশক্তি দিয়ে চাওয়া হোক অথবা লিসানুল হাল অর্থাৎ আপনার অবস্থার ভাষা আমার অবস্থার ভাষা দিয়ে হোক যা আপনার আমার প্রয়োজন আল্লাহ পাক সবকিছুই পূরণ করে থাকেন কোন কোন তাফসীরকাররা বলেছেন যে এখানে একটা জুমলা বাক্য মাহজুফ রয়েছে, উজ্জ রয়েছে। ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া মা লাম তাসআলুহু, তোমরা যা কিছু আল্লাহ পাকের কাছে তাও আল্লাহ দিয়ে থাকেন, আর যা তোমরা চাও না তাও আল্লাহ পাক দেন তোমাদেরকে। ওয়া ইন তাউদ্দু নিয়মাতাল্লাহ, আর তোমরা যদি আল্লাহ পাকের নিয়ামতকে গণনা করো, লা তুহসুহা, তাহলে সেগুলি সংখ্যা নির্ধারণ করতে পারবে না, নির্ণয় করতে পারবে না। আদ্দা ইয়াউদ্দু মানেও গণনা করা, আর আহসা ইয়হসি এহসা আন মানেও হচ্ছে গণনা করা। ওয়াইন তাউদ্দু আদ্দা থেকে গণনা করো, আল্লাহ তুহসুহা তোমরা গণনা করতে পারবে না, মানে তার সংখ্যা নির্ধারণ করতে পারবে না। এহসা মানে গণনা, গণনা করে শেষ করতে পারবে না। আল্লাহ পাকের যে কত নিয়ামত রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত শুরু করেন, আর তারপরে আপনার আশেপাশে যেসব নিয়ামত রয়েছে, স্ত্রী ছেলে মেয়ে ধন সম্পদ অসংখ্য নিয়ামত, নিরাপত্তা যা কিছু প্রয়োজন সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন মানুষকে, আল্লাহ নিয়ামত গণনা করতে পারবেন না। এর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না, শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না এ কথা আল্লাহর কাছে স্বীকার করাও আল্লাহ পাকের শুকরিয়া বড়। আল্লাহ তোমার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, এটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ পাকের শুকরিয়া। তোমার এত নিয়ামত যে তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারি, এই ভুল স্বীকার করাটাই হচ্ছে আল্লাহ পাকের বড় শুকরিয়া আদায় করা। মনে রাখবেন দাউদ আলাইহিস সালাম এরকমই করেছিলেন। ইন্নাল ইনসান আলা যালুমুন কাফফার, নিঃসন্দেহে মানুষ হচ্ছে বড় জালেম আর বড় অকৃতজ্ঞ। আল্লাহ পাকের এত দান পেয়ে নিয়ামত পেয়েও যা কিছু চেয়েছে, তার ভাষা তার মন সবকিছু আল্লাহ তার দিয়ে থাকেন, তারপরেও মানুষ এইসব নিয়ামতকে আল্লাহর অনুগ্রহকে আল্লাহর দানকে পাপের কাজে লাগিয়ে থাকে, আল্লাহর নিয়ামত ভোগ করে গুনাহ করে থাকে, আল্লাহর অবাধ্য হয়, আল্লাহ দ্রোহী, আল্লাহর নাফরমান হয়, আর জালেম হইল। নিয়ামতের যথাযথ শুকরিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হয় মানুষ। যখন আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাকের নিয়ামত কে আল্লাহ সন্তুষ্টির কাজে লাগায় না, তখন মানুষ জালেম হয়, কাফের হয়, অকৃতজ্ঞ হয়। তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি দোয়া আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি জাল হাযাল বালাদা আমিনা, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন দুআই রবের সামনে, রব্বি হে আমার রব, রব্বি ছিল আসলে, ইয়া রব্বি, ইয়া হযফ করা হয়েছে, আর রব্বির শেষে যে ইয়া সেটা হযফ করা হয়েছে, তারপরে শুধু রব্বি, আর কোরআনে কেমন অধিকাংশ জায়গায় রব্বি রব্বি রব্বি দোয়াতে রয়েছে, তাই না? তো রব্বি আসলে কি ছিল, ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার পালনকর্তা, হে আমার মালিক, হে আমার রব। আমরাও ডাকার সময় হে কথাটি বলি না, মোহাম্মদ বলি না, আসলে ইয়া মোহাম্মদ, তাই না? ছেলে আসলে আছে ইয়া ওয়ালাদি, হে আমার ছেলে, আমরা তো হজব করি, করি না? প্রত্যেক ভাষাতে হয় ছেলে বললেন অর্থ সেখানে আছে, হেও আছে আর আমার এই কথাটাও উজ্জ্বল আছে সেখানে, ইয়া ওয়ালাদি। তো এইরকমই ইয়া রব্বি ছিল, রব্বানা যেখানে আছে সেখানে ছিল ইয়া রব্বানা, ওই জন্য রবে ফাতা হয়েছে, রব মুজাফ আর না মুজাফ হলে, আর মোনাদা মুজাফকে ফাতা হয়ে থাকে, জবর হয়ে থাকে, নসাব হয়ে থাকে, ইয়া রব্বানা ছিল, রব্বানা জালাম না, রব্বানা আতে না, ইত্যাদি ইত্যাদি, রব্বানা হাবলা না, রব্বি জাল হাজ আল বালাদা আমেনা, হে আমার প্রতিপালক, ইজ আল হাজ আল বালাদা, এই নগরীকে তুমি করে দাও আমেনা, নিরাপদ, এই নগরীকে, এই শহরকে অর্থাৎ মাক্কাতুল মুকাররামাকে তুমি কি করে দাও, নিরাপদ করে দাও, ওয়াজনুবনি এবং আমাকে রক্ষা করো, বাঁচাও, ওয়াবানিয়া এবং আমার সন্তানদেরকে বাঁচাও, বানিয়া, ইবনুনের জমা ছিল বানুন আর বানিন, আসলে ছিল বানিন ইয়া, তো বানিন জমা যখন ইয়ের দিকে এজাফত হয়েছে তখন নুনটা জমায়া মুজাক্কার সালেমের কি হয়ে যায়, উজ্জ হয়ে যায়, বাধ্যতামূলক হজব করতে হবে, তখন বানিয়া হয়ে গেছে, বানিনা ইয়া, নুন যখন মাঝখানতে হজব হলো তখন বানিয়া হয়ে গেল, বহু বচন এটা, অবানিয়া আমার সন্তানদেরকে রক্ষা করো বাঁচাও, কি থেকে, আন্না আবুদাল আসনাম, মূর্তি পূজা থেকে, যেন আমরা মূর্তি পূজা না করি, আমি আমার ছেলেরা যেন মূর্তি পূজায় লিপ্ত না হয়, আল্লাহ ছাড়া অন্যের পূজায় লিপ্ত না হয়, এর থেকে আমাদেরকে রক্ষা করো, দোয়া করেছেন। তাহলে প্রথম দোয়া হচ্ছে ইমান রক্ষা করার দোয়া, প্রথম রক্ষা হচ্ছে ইমান, আর তার সাথে সাথে নিরাপত্তা, কারণ নিরাপত্তা না থাকলে ইমান আমল ঠিক করে রাখতে পারবেন না। যদি কোথাও বসতেই না পারেন, দাঁড়াতেই না পারেন, তাহলে কোথায় আল্লাহকে ডাকবেন আপনি, আল্লাহর ইবাদতবন্দি করবেন কোথায়? নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দোয়াতে নিরাপত্তা আমনের দোয়া করা হয়েছে, আর দোয়া করা হয়েছে কিসের? ইমানের হেফাজত করো, কারণ ইমান না থাকলে কোনো মূল্য নেই। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পশু পাখি কীট পতঙ্গ পোকামাকড় চাইতে নিকৃষ্ট হচ্ছে মুশরিক। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, চতুষ্পদ জন্তুর মতো তার চাইতে অধম। রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরা মিনান্নাস, হে আমার প্রতিপালক, ইন্নাহুন্না আদলালনা, এই মূর্তিগুলি পথভ্রষ্ট করেছে, কাসীরা মিনান্নাস, বহু মানুষকে, অনেক লোককে পথভ্রষ্ট করেছে। মূর্তি কি করে পথভ্রষ্ট করে? মূর্তি কথা বলতে পারে? হ্যাঁ, মূর্তি ডেকেছে, মাজারগুলি কথা বলতে পারে, মাজারগুলি ডেকেছে যে এসো আমাদের পূজা করো, তওয়াফ করো আর চাদর চড়া পাকা করো, কিন্তু এগুলি গোমরা করেছে, অসংখ্য মানুষকে গোমরা করেছে। এই মাজারে মুসলিমদের মধ্যে কার মুশরিকদেরকে গোমরা করেছে, আর অমুসলিম মুশরিককে গোমরা করেছে এই মূর্তিতে। ইন্নাহুন্না আদলাল্লা কাসীরা মিনান্নাস, অসংখ্য মানুষকে গোমরা করেছে, গোমরাহির কারণ হয়েছে, ভ্রষ্টতার মাধ্যমে এগুলি। এগুলির অস্তিত্ব যদি না থাকত তাহলে মানুষ গোমরা হত না। কিছু পথভ্রষ্ট ধর্মীয় নেতারা অসংখ্য মানুষকে টেনে নিয়ে গেছে ওইদিকে, কেউ দুর্গার দিকে ডেকে নিয়ে গেছে, কেউ দরগার দিকে ডেকে নিয়ে গেছে, আর এই দুর্গার দরগাগুলি আদলাল কাসীরা মিনান্নাস, অসংখ্য মানুষকে গোমরা করেছে। দেখেন, সৌদি আরবে একটিও মাজার নেই, দেশে কোনো মুশরিকও নেই, কবর পূজারীও নেই, ঠিক না? যদি থাকত কিছু না কিছু মুশরিক থাকত, কিছু না কিছু মুশরিক থাকত, যে কোন আল্লাহর জমিনে যদি থাকে, মূর্তি থাকে অথবা মাজার থাকে, কিছু না কিছু সে দেশে মুশরিক পয়দা হয়ে যাবে। এগুলি মানব জাতির গুমরাহির কারণ হয়েছে, অসংখ্য মানুষ, অধিকাংশ মানুষ হয় মূর্তি পূজায় লিপ্ত হয়েছে, আর না হয় মাজার পূজায় লিপ্ত হয়েছে। ফামান তাবিআনি, সুতরাং আল্লাহ, যারা এই মূর্তিগুলিকে বাদ দিয়ে আমার অনুসরণ করবে, ফাইন্নাহু মিন্নি, তারা বা সে হবে যে আমার অনুসরণ করবে, মূর্তিকে ত্যাগ করবে, তাগুতকে অস্বীকার করবে, নবী রাসূলের অনুসরণ করবে আল্লাহ পাকের ইবাদত করার জন্য, ফাইন্নাহু মিন্নি, সে আমার দলভুক্ত। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সেগুলি আমার লোক, সেগুলি আমার দলের লোক, ওমান আসানি, আর যে আমার বিরুদ্ধাচরণ করবে, নাফরমানি করবে, যদি আমাদের মতো ইব্রাহিম আলাইহিস সালাম হতেন তাহলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তাদেরকে ধ্বংস কর, তাদের দুনিয়া আখিরাত বরবাদ করে দাও, তাই না? তাদের সর্বনাশ করো, তাদের তোমার গজব নাজেল করো। এই কথা বলছেন না, বলছেন ফাইন্নাকা গাফুরুর রহিম, আল্লাহ তুমি বড় মার্জনাকারী আর বড় দয়ালু, সুতরাং তোমার মার্জনা কি করে হবে তাদের জন্য, আর তোমার দয়া কিভাবে হবে, তুমি তার ব্যবস্থা করো, অর্থাৎ তাদেরকে হেদায়াত করো। হেদায়াত ছাড়া কাফের মুশরিক কুফরি শিরকের অবস্থায় যদি মারা যায়, কোনো ক্ষমা নেই, আল্লাহ গাফুর গাফফার হইল, মুশরিককে কখনো মাফ করবেন না, আল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আর আল্লাহ পাকের দয়া দুনিয়ার দয়া হয়ে দুনিয়াতে যদিও কাফের মুশরিককে নাস্তিককে বিদীনকে আল্লাহ রুজি দেবেন, দুনিয়ার ভোগবিলাসের সামগ্রী দেবেন, কিন্তু আখেরাতে আল্লাহর দয়া রহমত কাফের জন্য হবে না, একমাত্র মুমিনের জন্য হবে। তারপরে দোয়া করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রব্বি রব্বানা ইন্নী আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম, হে আমাদের প্রতিপালক, আমাদের রব, ইন্নী আসকান্তু মিন যুররিয়্যাতি, আমার সন্তানদের এক অংশকে বসবাস করিয়েছি, বসবাস করিয়েছি, রেখে দিয়েছি ওই বিবাদিন এমন উপত্যকায়, গায়রে যি যারইন, যা চাষাবাদহীন, শস্য ক্ষেতহীন, যেখানে একটা ঘাসও জন্মায় না, গাছও জন্মায় না, পাহাড় আর পাহাড়, পাথর আর পাথর, কিছু নেই। মক্কাতুল মুকাররমা, আল্লাহ আমার স্ত্রী হাজারকে, হাজেরা নয়, আমাদের লোকেরা বলে বিবি হাজেরা, হাজেরা শব্দ নেই, কি আছে, হাজার, সেই বুখারিতে রয়েছে হাজার, তখনকার নাম এইরকম হইত, হাজেরা, হাজেরুন থেকে হাজেরা, আমাদের নাম রাখতে পারি আমরা মেয়েদের, কিন্তু কথা হচ্ছে যে তার নাম হাজেরা ছিল, তার নাম ছিল, অনেক নামকে এইরকম করে আমাদের দেশের মানুষরা কি করে, বিকৃত করে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এখানে উল্লেখ করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমার সন্তানদের এক অংশ কি, তার অসন্তানের দুটো অংশ, একটা হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম এবং তার থেকে যে প্রজন্ম আগামীতে আসলো, আর সেই বংশেই শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরাইশ বংশ। আর একটা শাখা হচ্ছে তার বংশে, একটা অংশ হচ্ছে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলের নাম হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল, এই ইসরাইল দেশ নাই, ইসরাইল ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ছিল, ইসরাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের বংশধর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, যত এসেছে আজ পর্যন্ত সেই বংশের সাথে সম্পৃক্ত সবগুলি হচ্ছে বনি ইসরাইল। আর ইয়ে বনি ইসরাইলে অধিকাংশ আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাঠিয়েছেন, যাদের কথা কোরআনে কারীম আল্লাহ উল্লেখ করেছেন, কোরআনে কারীমে যে 25 জন নবীর কথা বর্ণনা করা হয়েছে তার অধিকাংশ আম্বিয়া বনি ইসরাইল, বনি ইসরাইল নবী, তার আগে কিছু নবী রয়েছে বনি ইসরাইলের পূর্বে, যেমন আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, হুদ, সালেহ ইত্যাদি, কিন্তু বাকি অধিকাংশ আম্বিয়া রসুলগণ এ বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলী ইসলামের বংশধর, ইয়াকুব আলী ইসলামের দাদা ইব্রাহিম খলিলুল্লাহ আলী ইসলাতাম। তার ইব্রাহিম আলী ইসলামের বংশে আল্লাহ কত বরকত দিয়েছেন, যত নবী, প্রায় সবগুলি নবী, প্রায় সবগুলি যাদের ঘটনা আমাদের কাছে এসছে, বাকি অন্য ঘটনা উপমহাদেশে নবী এসছে, জাপানে এসেছে, চায়নায় এসেছে, আসেনি, সেগুলির ঘটনা আমাদের কাছে আসেনি, সেগুলি ইব্রাহিম আলী ইসলামের বংশের না হইতে পারে, কিন্তু কথা হচ্ছে যে ইব্রাহিম আলী ইসলামের বংশের নবী মোহাম্মদ রসুল্লাহ শেষ রসুল, আবু ইব্রাহিম আলী ইসলামের বংশেরই আম্বিয়া রসুলগণ যতগুলি নবী, মুসা আলী ইসলাম, ঈসা আলী ইসলাম, দাউদ আলী ইসলাম, সুলাইমান, জাকারিয়া, আইয়ুব, ইউসুফ, ইউনুস, আরুন ইত্যাদি ইত্যাদি, সব হচ্ছে বনী ইসরায়েলের নবী। কত বরকত আল্লাহ পাক দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে, আল্লাহ পাক সবচেয়ে বড় পরীক্ষা করেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরে, আর সবচেয়ে বড় নিয়ামত দান করেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক তার খলিল হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, ইন্নাল্লাহ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা, সেই বুখারী হাদিস রয়েছে, আল্লাহ পাক আমাকে খলিল, অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল হিসেবে গ্রহণ করেছেন। ওয়ালাউ কুনতু মুত্তাখিজান খলিলান, যদি মানুষের মধ্যে থেকে কাউকে যদি আমি খলিল, অন্তরঙ্গ বন্ধু বানাইতাম, তো ইব্রাহিম আলী ইসলামের বংশ যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, যথেষ্ট পরিমাণে থাকে, তো আইম্মা আর ওলামা আর নেক লোকের সংখ্যা গরিষ্ঠতা শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতে রয়েছে। এই দিক থেকে নবী শেষ নবীর উম্মতে আর কেউ আসবে না, নবতে দরজা বন্ধ হয়ে গেছে, খাতামুন নবীন তিনি, সেই জন্য আল্লাহ পাক রব্বুল এই দিক থেকে বরকত দিয়েছেন, এই দিক থেকে বরকত দিয়েছেন, এত ওলামা আর আইম্মা আর দিনের খাদেম আল্লাহ পাক পয়দা করেছেন সাহাবাই কেরামদের জামানা থেকে, আর কত যে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত পয়দা করবেন, তার মাধ্যমে আল্লাহ পাক বরকত দান করেছেন, রহমত দিয়েছেন শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। বরকতের ধরন আপনারা দুরুদ পড়ছেন কিন্তু কখনো চিন্তা করেননি যে এই বরকতটা কি ধরনের বরকত, কি ধরনের বরকত আল্লাহ পাক দিয়েছেন। হ্যাঁ দেখেন বরকত কিরকম বরকত, যে বরকত পৃথিবীর কেউ হাসিল করতে পারেনি, যে বরকত আল্লাহাক দিয়েছেন ইব্রাহিম আলী ইসলামকে, যে বরকত দিয়েছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ইসমাইল আলী ইসলামকে আর তার মা হাজারকে রেখে গেলেন, বলছেন যে আল্লাহ রেখে এলাম এমন জায়গায় যেখানে কোন লোকজন বাস করে না, আর সেখানে কোন শস্য ক্ষেত নেই, চাষাবাদহীন এলাকায়। এন্দা বাইতিকাল মহারাম, তোমার সম্মানিত ঘরের পাশে, তোমার সম্মানিত ঘরের পাশে। এই অংশের দুটি তাফসির, একটা হচ্ছে যে এই দোয়াটি বাইতুল্লাহ নির্মাণের পরে, তিনি যে নির্মাণ করে ইসমাইল ইসলাম বড় হলেন, তারপর নির্মাণ করলেন, তারপরে দোয়া করেছেন, তাহলে চোখের সামনে হারাম বা বাইতুল মহারাম বাইতুল্লাহ মজুদ রয়েছে, তারপরে দোয়া করছেন। আর কোন কোন তাফসিরা বলছেন না, তখন বাইতুল্লাহ নির্মাণ হয়নি, রেখে গিয়েছেন, রেখে যাচ্ছেন, বিদায় নিচ্ছেন। যেমন সহিহ বুখারীতে রিওয়ায়াত রয়েছে, লম্বা হাদিস রয়েছে, যে সময়টা বিদায় নিচ্ছেন, নিয়ে আসলেন স্ত্রীকে আর ছেলেকে, আর নিয়ে আসার পর রেখে দিলেন, তাদের কাছে কিছু খেজুর আর পানি রেখে দিয়ে একটা মশকে চলে গেলেন। ছেলে যখন চলে যাচ্ছেন, তখন পিছনে পিছনে দৌড় দিয়েছেন হাজার আলাইহিসসালাম, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, বোঝা গেল যে স্বামীর নাম বলা যাবে। আইনা তাত্র কোনা ফি হাযাল ওয়াদি, এই জনহীন উপত্যকায় কোথায় আমাদেরকে ছেড়ে যাচ্ছ, কোথায় এভাবে ছেড়ে চলে যাচ্ছ, কেমন তুমি ছেড়ে চলে যাচ্ছ আমাদেরকে? জানেন না তিনি যে এই আমাদেরকে নিয়ে যাচ্ছেন আর ওখানে ছেড়ে চলে আসবেন? খবর নেই কিন্তু, খবর থাকলে বলবেন কেন তাহলে? হ্যাঁ, কোথায় ছেড়ে চলে যাচ্ছেন? কোন জবাব আসছে না, কোন জবাব দিচ্ছেন না, আর ফিরেও দেখছেন না, ফিরে দেখলে মনে কষ্ট হবে। হ্যাঁ, ছেলেকে ছেড়ে যাচ্ছি, স্ত্রীকে ছেড়ে যাচ্ছি, কি যেমন তেমন কথা, আর এমন জায়গায় যেখানে কোন আপন জন্য আত্মীয় স্বজন কোন মানুষও বাস করে না সেখানে। তারপরে লোক আসে জুরহম বংশ এসে বসবাস শুরু করল। জিজ্ঞেস করছেন তারপরে, আল্লাহ আমারকে বিহাজা, আল্লাহ কি আপনাকে এই নির্দেশ দিতেন, আল্লাহর হুকুমে ছেড়ে যাচ্ছেন না নিজের খেয়াল খুশি ছেড়ে যাচ্ছেন? আপনি জানছেন তিনি যে নবী আমার স্বামী, রাসূল তিনি, আল্লাহ আমারকে বিহাজা, আল্লাহ নির্দেশ দিয়েছেন? মাথা ঝুঁকিয়ে বললেন, না, হ্যাঁ আল্লাহ নির্দেশ ছেড়ে যাচ্ছে, আল্লাহর হুকুম হয়েছে তোমাদেরকে এখানে রেখে যেতে হবে, এই শহরকে আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে তোমার এই ছেলেকে দিয়ে আবাদ করিয়ে দেবেন, খেদমত করিয়ে দেবেন, বলে দিয়ে চলে গেলেন। আর মাঝে মধ্যে আসতে থাকতেন খোঁজ খবর নেওয়ার জন্য স্ত্রীর, ছেলের আসলেন, হাজারের ইন্তেকাল হয়ে গেছে, ছেলেকে একবার আসলেন তো ছেলে ছিল না, বিয়ে হয়েছে, ছেলের বউ আছে, আর একবার আসলেন, এই দুইবারের কথা ওই হাদিস রয়েছে, তার মধ্যে হাদিস আছে। মাঝে মধ্যে তিনি আসতে থাকতেন স্ত্রী আর ছেলে মেয়ের খোঁজ খবর নেওয়ার জন্য। তাহলে বোঝা গেল যে বিদেশেও যদি আপনার থাকেন, মাঝে মধ্যে স্ত্রী ছেলে মেয়েদের খোঁজ খবর নিতে যেতে হবে। সৌদি আরবে যারা থাকে তো মাশা আল্লাহ, খোঁজ খবর ছুটি পেলেই খোঁজ খবর নিতে যায়, কিন্তু আশেপাশের ওইসব দেশে, যে দেশে পর্দা নেই, যে দেশে অবাধ মেলামেশা, সেসব দেশে অনেক যুবকরা যায় প্রবাসে কাজের জন্য, যাওয়ার পরে পাঁচ বছর সাত বছর স্ত্রী ছেলে মেয়ে ছেড়ে থাকে, আসে না ফিরে। এই খবর আমার কাছে আছে, জবাবদেহি করতে হবে কিয়ামতের দিনে, আল্লাহর সামনে আসামি হয়ে দাঁড়াতে হবে। আপনি আপনার স্ত্রীর হক আদায় করছেন না, আপনার ছেলেমেয়েদের হক আদায় করার জন্য যাচ্ছেন না, কারণ আপনার যৌন চাহিদা, শরীরের হারাম চাহিদা পূরণ হয়ে যাচ্ছে এই জন্য। আর এক দল বলছেন যে তখন বাইতুল্লাহ তৈরি হয়নি, যখন ছেড়ে যাচ্ছেন তখনই দোয়া করছেন, কিন্তু তিনি ওহির মাধ্যমে জানেন যে এখানে আল্লাহ পাক একটা ঘর তৈরি করবেন, আর যে ঘরে সারা বিশ্ব থেকে মমিন মমিনাত আসবে ইবাদত বন্দীগীর জন্য, আল্লাহর সম্মানিত ঘর। আর এটা পুনর্নির্মাণ হবে তাফসীরকারদের মতে, তার আগে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন বা তৈরি করিয়েছেন মালাইকা দিয়ে বা অন্য কোন নবী দিয়ে, আল্লাহ আলম, কিন্তু তার আগে তৈরি হয়েছে, সেখানে নিশানা ছিল। হ্যাঁ, সে হাদিসটা রয়েছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ শুরু করলেন, দেখলেন যে কাবার নকশা নিশানা আছে, ভিত আছে, আর ওর উপর তৈরি করতে বলা হল বন্যার কারণে। আর দীর্ঘদিন সেখানে এত বড় বন্যা হয়েছে, বহু বন্যা হয়েছে, তার মধ্যে নূহ আলাইহিস সালামের বন্যা, তাতে নিশ্চিহ্ন হয়ে গেছে সেই ঘর যা তৈরি করা হয়েছে, কিন্তু ভিতের কিছু নিশানা লক্ষণ আছে, তার উপর নির্মাণ করতে পারা হইল এই কাবা ঘরকে। তো হতে পারে যে কাবা নির্মাণের আগে দোয়া করেছেন যে আল্লাহ তোমার পবিত্র ঘরের কাছে, সম্মানিত ঘরের পাশে আমার স্ত্রী আর আমার ছেলে ইসমাইল কি রেখে যাচ্ছি এমন এলাকায় শস্য ক্ষেতি, যেখানে কোন শস্য নেই, ক্ষেত নেই, ফল নেই, কিছু নেই, খাদ্যের ব্যবস্থা নেই। রব্বানা লিয়াকিমুস-সালাহ, হে আমাদের প্রতিপালক, যাতে করে এরা সালাত কায়েম করে। উদ্দেশ্য হচ্ছে সালাত কায়েম করা বাইতুল্লাহর, উদ্দেশ্য হচ্ছে সালাত কায়েম করা মক্কাতুল মুকাররমায়, শিরিক করতে যাবেন, বিদাত করতে যাবেন, হ্যাঁ সেখানে গিয়ে আর অজ্ঞতার সাথে যাবেন, কিছুই জানেন না, দেখা দেখি উমরা করছেন, হজ করছেন, এরকম জেহালতের সাথে অজ্ঞতার সাথে হজ উমরা যাবেন না। ফাজাল আফিদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, সুতরাং হে আল্লাহ, তুমি কিছু মানুষের হৃদয়কে আকৃষ্ট করে দাও তাদের দিকে, তাহবি ইলাইহিম, ফাজাল আফেদাতাম মিনান নাস, কিছু মানুষের হৃদয়কে এমন করে দাও যে তাহবি এলাইহিম, এই আমার ছেলে স্ত্রী ছেলে মেয়ে আর আগামী প্রজন্ম এদের দিকে যেন কি হয়, অনুরাগী হয়, আকৃষ্ট হয়, এদের সাথে সহনশীল হয়, এদের সাথে ভালো আচরণ করে, মক্কাতুল মুকাররমার লোকেদের সাথে, আমার বংশধরদের সাথে। অরযুক মিনা সামারাত, আরো দোয়া করছে আল্লাহ এদেরকে ফলমূলে রিজিক দান কর, যেসব রিজিক দিবে তাতে তুমি ফলমূলে রিজিক দান কর, আল্লাহ মেশ করুন যাতে করে তারা শুকরিয়া আদায় করতে পারে, শুকরিয়া আদায় করতে পারে। তাহলে আল্লাহ পাকের নিয়ামত পেয়ে নিয়ামত খেয়ে ভোগ করে শুকরিয়া আদায় করতে হবে, এটা হচ্ছে উদ্দেশ্য, তাহলে নিয়ামত টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, আরো রব্বানা, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন হে আমাদের প্রতিপালক, ইন্নাকা তাআলামু মা নুফি ওয়া মা নুলিন, নিঃসন্দেহে তুমি জানো মা নুফি, যা আমরা ভিতরে গোপনে রাখি, মনের ভিতরে রাখি, মানুষ জানে না কিন্তু তুমি জানো, ওয়া মা নুলিন, আর যা আমরা প্রকাশ করি তাও তুমি জানো, সবকিছু তুমি জানো আল্লাহ, ওয়া মা ইখফা আলাল্লাহি মিন শাই ফিল আরদি ওয়ালা ফিস সামা, আর আল্লাহর উপর কোন কিছুই অস্পষ্ট থাকে না, লুকায়িত থাকে না, না আকাশে না জমিনে, জমিনেও না আকাশেও না। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউ দু, আল্লাহ পাকের এখন শুকরিয়া আদায় করছেন, প্রশংসা করছেন, যাবতীয় প্রশংসা সে আল্লাহর, আল্লাযী ওয়াহাবা লি আলাল কিবার, যিনি আমাকে বার্ধক্যে দান করেছেন, কাকে দান করেছেন, ইসমাইল দান করেছেন আর ইসহাক দান করেছেন, ইসমাইল জন্ম নিলেন হাজারের পেট থেকে, হাজারের পেট থেকে ইসমাইল আমাকে আল্লাহ দান করলেন, কত বছর বয়সে, কত সপ্তাহ বলেছিলাম মনে আছে, হ্যাঁ 99 বছর বয়স, জি হ্যাঁ। আর ইসহাক আলাইহিস সালামের জন্ম 13 বছর পরে, হ্যাঁ 13 বছরের ব্যবধানে, তার মানে যখন ইব্রাহিম আলী সাল্লামের বয়স 112 হয়েছে তখন ইসহাক আলী সালামের জন্ম। আল্লাহ পাক যখন ইচ্ছা যাকে ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা দিতে পারে, নিরাশ হবেন না আল্লাহ পাকের কাছে, ভালোভাবে চাইবেন, ইন্না রব্বী লাসামিউ দুয়া, নিঃসন্দেহে আমার প্রতিপালক দুয়া শ্রবণকারী, ডাক শুনে থাকেন বান্দার, রব্বী জালনি মুকিমাস সালাত, আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও, ইব্রাহিম আলী সালাম দোয়া করেছেন আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও, তার মানে সালাতে নামাজের কত গুরুত্ব, বোঝা গেল যে সালাত ছাড়া কোন মানুষ মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হইতে পারে না, আর সালাত ছাড়া যখন মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হইতে পারে না তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারে না, মুসলিম হইতে পারে না, সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলী সালাম মুসলিম নাম রেখেছেন, মুসলিম হলে তাহলে সালাত কায়েমকারী হইতে হবে, এই জন্য সাহাবাই কেরামদের এজমা ছিল, ঐক্যমত ছিল, কোন দ্বিমত ছিল না, একজন সাহাবাই কেরাম এই মত পোষণ করেননি যে বেনামাজি মুসলিম থাকে, বরং নামাজ না পড়লে, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় না করলে মুসলিম থাকে না, এটা এজমা উস সাহাবা, যা হাদিসে বর্ণিত হয়েছে, হুকম তারিকি সালাত, সালাত পরিত্যাগকারী বা নামাজ ত্যাগকারীর বিধান, একটি গুরুত্বপূর্ণ 40 পৃষ্ঠার কিতাব রয়েছে, ছোট্ট পুস্তিকা রয়েছে, আল্লামা শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহ, যেটা আমার অনুবাদ, আজকে থেকে 20-25 বছর আগে অনুবাদ হয়েছে, তো ওই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়ে নামাজের গুরুত্ব জানার জন্য, বহু বেনামাজি যারা আল্লাহকে ভয় করে, অনেক ভালো কাজ করে, অনেক গুনাহ থেকে বাঁচে, কিন্তু নামাজের গুরুত্ব না বোঝার কারণে নামাজ পড়তো না, তারা এই কিতাবটি পড়ে নামাজ ধরেছে এবং নামাজের গুরুত্বটা বুঝতে পেরেছেন, নামাজ না পড়লে মুসলিম থাকে না, আরব একজন মূর্খ হইল, সৌদি আরবের মানুষ জাহেল মূর্খ হইল, অশিক্ষিত হইল, বুঝে যে মাফি সালাম মাফি মুসলিম, নামাজ নেই ইসলাম নেই, মুসলিম নয়, কিন্তু আমাদের দেশের লোকেরা মনে করে যে বাপ মার সেবা করি পাকা মুসলিম, সারা জীবন নামাজ পড়ে না, জুমা পড়েই মুসলিম, ঈদ পড়েই মুসলিম, জি বহু ভালো কাজ করে, জিজ্ঞেস করবেন বেনামাজিকে, শেখ একটা নিশা করি না, কি নিশা মানে তো মদের নিশা, না নিশা মানে কি তার কাছে, এমন কি কি বলতে পারেন, নেশা মানে সিগারেট বিড়ি তো খাই না, খাই না জর্দাও খাই না, সাদা পানও খাই না, এমনকি চাও খাই না, কত ভালো মানুষ নিজেকে মনে করেছে, কিন্তু বেনামাজি, আল্লাহকে মুসলিম গণ্য করেন না, ভালো করে শুনে রাখেন, অনেক মনে করে আমরা অনেক ভালো, কারণ কিছুই অপচয় করি না, আরে সাদা পান্ডা ওখানে চা, চারও নিশা নেই, চাটা আমাদের দেশে মানুষ নিশা বলে, চা দেন বলছে আমার কোনো নিশা নেই, আর এটা নিশার জিনিস নাকি, নিশা মানে যাতে মানুষের জ্ঞানকে হারিয়ে ফেলে সেটা হচ্ছে নেশা। নেশা মানে এই নয় যেটা খেতে খেলেই খেতে মন চায়, বারবার খাচ্ছেন সে যেন খেতে মন চাইছে, প্রতিদিন হয়তো দুবার চা খান, একদিন যদি না পান তো মনটা চাইবে যে চাটা খেতাম, তো এটার নাম নেশা মায়া। আসলে নেশা আল খামর মা খামার লাকলা, নেশা হচ্ছে যা বিবেককে ঢেকে ফেলে, আচ্ছাদিত করে। এই আয়াত থেকে আরো বোঝা গেল যে সালাত নামাজের ইতিহাস হচ্ছে খুব প্রাচীন ইতিহাস। আম্বিয়া রাসূলগণও নামাজ পড়েছেন, যত ভালো মানুষ সকলেই নামাজ পড়েছেন, জান্নাতি যত সকলেই নামাজ পড়েছেন, শুধু ইব্রাহিম আলাইহিসসালামের ক্ষেত্রে না, অন্যান্য নবীদের ক্ষেত্রে রয়েছে। ওয়া আওসানি বিসসালাত ওয়াজ যাকাত, আল্লাহ পাক আমাকে সালাত যাকাতের ওসিয়ত করেছেন। ইন্নাহু কানা ইয়ামুরু আহলা বিসসালাত, নিজের পরিবারকে সালাতের হুকুম করত। আম্বিয়া রাসূলগণ সহ কোরআনে কেরে আল্লাহ পাক বলেছেন, তাহলে সালাত শুধু এই উম্মতে না, আম্বিয়া রাসূলগণ সকলেই সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। আল্লাহ আমাকে সালাত কায়েমকারী বানিয়ে দাও, ওয়া মিন যুররিয়াতি, আর আমার সন্তানদেরকেও, সন্তানদেরকেও নামাজি বানিয়ে দাও। তাহলে আপনাকে দোয়া করতে, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আল্লাহ আমাকে নামাজি বানাও, আমার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাও, আমার ছেলেদের ছেলেদেরকে, মেয়েদের ছেলে মেয়েদেরকে, সবাইকে নামাজি বানাও। রব্বি জালনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, আর নামাজ কায়েম হবে কয়েকটা দিক পুরা করলে, পাঁচ টাইম নামাজ পড়লে নামাজ কায়েম হয়, পাঁচে চার করলে হবে না, জামাতে নামাজ পড়লে নামাজ কায়েম হয়, না হলে নামাজ কায়েম হয় না, আর সময় মতো নামাজ পড়ে, সময়ের বাইরে সূর্য ওঠার পরে ফজর পাঁচটামই পড়েন, কিন্তু ফজরটা সূর্য ওঠার পরে পড়ে, নামাজ কায়েম হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নামাজ পড়তে হবে, তাহলে নামাজ কায়েম হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ছিল, ওই রকম নামাজ আপনার খেয়াল খুশি নামাজ, এত রকমের নামাজ নবী সাল্লাম পড়েন নাই, নামাজে দিয়ে নবী সাল নামাজ শুরু করেন নাই, এমনি ওয়াজাহাত দিয়ে শুরু করেন নাই, ইখতাদায়তো বিহাজাল ইমাম দিয়ে শুরু করেন নাই, আনা ইমাম উল্লেমান হাজার আমল্লামি হাজর দিয়ে শুরু করেন নাই, হ্যাঁ, আর মোনাজাত দিয়ে শেষ করেন নাই। নবী করিম যেমন নামাজ, সেই রকম নামাজ পড়লে নামাজ কায়েম হবে, নামাজ কায়েম হবে, নামাজের রুকন শর্ত ওয়াজিব এই সব সুন্নাত মুস্তাহাব সহ আদায় করতে হবে, তাহলে হবে। এই জিনিসগুলি মনে রাখবেন। আপনি চার অক্ত নামাজ পড়েন, নামাজ পড়ি না, নামাজ কায়েম করেন না, আপনি নামাজ পড়েন না, যখন এক অক্ত নামাজ ছাড়েন কুফরি করে ফেললেন, আপনি আপনার ইসলামকে আপনি নিজেই নাকচ করে দিলেন। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আমাদের প্রতিপালক আমার দোয়া কবুল করো, তাকাব্বাল দোয়া ই অর্থাৎ দোয়া ই ছিল, ইয়া হজব করে দেওয়া হয়েছে। রব্বানা গফিরলি, হে আল্লাহ, হে আমাদের রব, আমাকে মাফ করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মাতা পিতাকে ক্ষমা করে দাও, ওয়ালিল মুমিনিন, আর মুমিনদেরকে মাফ করে দাও, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, ওই দিনে যেই দিন হিসাব প্রতিষ্ঠিত হবে, যেই দিন হিসাব নিকাশ হবে মানুষের, প্রতিদান দিবসে প্রত্যেককে হিসাব দিতে হবে, সেই দিন আমাকে মাফ করো, আমার বাপ মাকে মাফ করো, আর মুমিনদেরকে মাফ করে দাও। এই দোয়া করেছিলেন যখন তার পিতা বেঁচে ছিলেন, আশা করছিলেন হয়তো আমার পিতা হেদায়েত হয়ে যাবে, কিন্তু যখন কুফুরের অবস্থায় মারা গেল আজার, তখন তাবাররা মিনহু ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে, যখন তার সামনে স্পষ্ট হয়ে উঠল যে এই বাবা আজার তো আল্লাহর দুশমন, আদুউল লিল্লাহ, তাবাররা মিনহু, তখন সম্পর্ক ছেদের ঘোষণা করলেন, এই বাপের সাথে কোন সম্পর্ক আর নেই। কুফরের অবস্থায়, শিরকের অবস্থায় কেউ যদি মারা যায়, তার জন্য কোন মুসলিমের জন্য দোয়া করা জায়েজ নয়, তবে যতক্ষণ বেঁচে আছে দোয়া করতে পারেন, হেদায়তের দোয়া করেন আপনি, আল্লাহ তুমি হেদায়ত করো, আল্লাহ এরপর রহম করো, রহম করো মানে হেদায়ত হইলে রহম হবে, না হলে কি করে রহম হবে। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন, আল্লাহ পাক এখন বলছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া শেষ হলো, তুমি চিন্তা করিও না, ধারণা করিও না যে আল্লাহ গাফিল, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিল, আল্লাহকে তোমরা গাফিল উদাসীন, বেখবর, খবর রাখেন না দুনিয়ায় কি হচ্ছে না হচ্ছে, এইরকম মনে করিও না, ধারণা করিও না। হিসাব করা, যারা যখন হাসাবা ইহাসে বলবেন তো হিসাব করা, অঙ্ক কষা, হিসাব হাসেবা ইহাসাব তখন হচ্ছে ধারণা করা, কল্পনা করা, অনুমান করা, এগুলো অর্থ হয়। তোমরা আল্লাহকে উদাসীন ধারণা করিও না, দেবো না যে আল্লাহ উদাসীন হয়ে রয়েছেন, আল্লাহ খোঁজ খবর রাখেন, এত জালেম জুলুম করছে, এত লোক পাপ করে চলে গেল, তারপরে খুব সুখের জীবন কাটিয়ে চলে গেল, এরকম মনে করিও না। আর আমি এত নেক আমল করলাম, কিছু পাচ্ছি না, পেটের ভাত জোটে না, শরীরের বস্ত্র জুটে না, ছেলে মেয়েদের ভরণ পোষণ চালাতে পারছি না, না না না, দুনিয়া কি নগদ জগৎ চাইছেন আপনি? দুনিয়া তো বদলার জগৎ না, প্রতিদান জগৎ, বদলার জগৎ আখেরাত, একটু আখেরাত নজরটা আপনি রাখেন ভালো করে। ইন্নামা ইউআখিরুহুম, আল্লাহর কাছে সব খবর আছে কে কি করেছে। তবে পাপীদেরকে আল্লাহ পাক কি করেন, ইউআখিরুহুম, তাদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না, অবসর দেন, ঢিল দেন, ঢিল দেন, ঢিল দেওয়া, অবসর দেওয়া, ইউআখিরুহুম লিয়াউমিন, সেই খুব বেশি যদি আল্লাহ ঢিল দেন, দুনিয়া তো অনেক সময় ধরে নেন জালেমকে, দেখলেন বহু জালেমদের দুর্দশা দেখলেন চোখের সামনে, তারা কত বড় হিরো ছিল আর কি জিরো হয়ে দুনিয়া থেকে বিদায় হলো, লাঞ্ছিত অপদস্ত হয়ে, আর কত আজার শাস্তি দুনিয়ার পেয়ে, কেউ জেলখানায়, কাউকে গরু ছাগলের মতো, গরু ছাগল কত পিটিয়ে মারে না, কুকুর শৃগাল কত পিটিয়ে মারে না, ওইরকম পিটিয়ে পিটিয়ে মেরে শেষ করলো, তো দুনিয়ার আজাব তো আছে কিছু, কিন্তু দুনিয়াতে বহু জালেমকে আল্লাহ আজাব দেবেন না, কতদিন পর্যন্ত, মত পর্যন্ত, মতের পরে আজাব শুরু হবে, মতের পর আজাব শুরু হবে, মানুষ মারা গেলে আফদা ইলা মা কদ্দামা, যা করেছে সেখান পর্যন্ত পৌঁছে গেছে, যা করেছে দুনিয়ায় ভালো করে থাকে ভালো পর্যন্ত পৌঁছে গেছে, আর মন্দ করে থাকে আল্লাহর হকের ক্ষেত্রে, নবীর হকের ক্ষেত্রে, আর মানুষের হকের ক্ষেত্রে, তাহলে সেখানে পৌঁছে গেছে, শাস্তি আজাবে পৌঁছে গেছে। আল্লাহ পাক শেষ শেষ সময়টা বলছেন যে খুব বেশি আল্লাহ ছাড় দিলে, অবসর দিলে, ঢিল দিলে কতদিন, লিয়াউমিন, সেই দিনের জন্য, তাশখাসু ফিহিল আবসার, কিয়ামত, কিয়ামতের আগে তো ছোট কিয়ামত কায়েম হয়ে যাচ্ছে মানুষের মৃত্যুর সাথে সাথে, মৌতের সাথে সাথে, তারপর আল্লাহ বড় কিয়ামতের কিয়ামত কুবরার কথা বলছেন, যে সেই দিন, যেই দিন কি হবে, তাশখাসু ফিহিল আবসার, সমস্ত মানুষের দৃষ্টি স্থির হয়ে যাবে, স্থির হয়ে যাওয়া, হতভম্বে তাকানো, মানুষ ভয়ে যখন ভীত হয় তখন তাকায় এদিক ওদিক, কোন খবর নেই তাকে কি হচ্ছে না হচ্ছে, ওপরের দিকে এরকম তাকায়, তাশখাসু ফিহিল আবসার, শাখিসা বাসারাহু, মানে চোখ উপরে করে হতভম্ব হয়ে তাকানো, দিশেহারা হয়ে, মুহতাঈন, মুকনাঈ রউসহি, মুহতাঈন মানে মুসরঈন, তারা দ্রুত বেগে পালাতে থাকবে, ছুটাছুটি করতে থাকবে, কিয়ামতের দিনে দ্রুত বেগে পালাতে থাকবে, ছুটতে থাকবে কবর থেকে উঠে, মুকনাঈ রউসহিম, কিন্তু বুঝতে পেরেছে দুর্দশার কথা, কুফরের অবস্থায়, শিরকের অবস্থায়, পাপের অবস্থায়, জুলম নিয়ে, পাপের বোঝা নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছে, হাসরে হাজির হয়েছে, সুতরাং মুকনাঈ রউসহিম, তাদের মাথা উঁচু করে থাকবে, মাথা উঁচু করে, মাথা উঁচু করে দৌড় দেবে, কারণ দিশেহারা হয়ে গেছে, দিশেহারা হয়ে গেছে। মুকনাঈ শব্দটি আকনা ইকনে ওর দুটি অর্থ হয়, আর পরস্পর বিপরীত অর্থ হয়, একে আরবি ভাষায়, আরবি ল্যাঙ্গুয়েজে বলা হয় হুরুফে আজদাদ, হুরুফে আজদাদ মানে হচ্ছে একটা শব্দের পরস্পর বিরোধী অর্থ, তো আকনা ইকনে মানে মাথা ওপরে করে তাকানো, আর আকনা ইকনে মানে কান্না রাসাহ, মাথাকে নিচু করা, মাথা নিচে করা, আসাম, আর এটা দুই রকমই হইতে পারে সেই দিন, এক তো অধিকাংশ তাফসীরকাররা ওপর দিকে, কারণ চোখ স্থির, হতভম্ব, ওপর দিকে তাকাচার, ছুটছে, বেহুশ হয়ে, কোন হুশ জ্ঞান নেই, প্রাণ উড়ে গেছে, এইরকম অবস্থায় তাহলে ওপর দিকে মুখ করে, এই অর্থ আকনা মানে রাফা রাসাহ, মুখ নেই রৌসাহিম মানে রাফে ইনা রৌসাহ, আর আরেকটা আসামিরাকে দেখেছেন, আসামিকে দেখেছেন যখন পুলিশে ধরে টেনে নিয়ে যায় বা মার দেয়, দেখেছেন না, দেখেন নাই, এখানে সৌদি আরবে যখন কড়া বেত্রাঘাত করা হয়, হ্যাঁ, অপরাধীগুলিকে কনখোলা মাঠে, তখন দেখেছেন না, দেখেন নাই, চোরকে নিয়ে আসা যায় হাত কাটার জন্য, তখন দেখেছেন, কেউ দেখেছেন কি অবস্থা দেখেছেন, এরকম করে তাকাচ্ছে আপনাদের দিকে, এরকম করে থাকে, হ্যাঁ, তো কিয়ামতের দিনে অপরাধীদের অবস্থা এরকমই হবে, জি, এটাও হবে, তাদের দৃষ্টি তাদের পানে ফিরে আসবে না, তার মানে নিজে দেখার সুযোগ হবে না, কে কি অবস্থায়, আমি কি অবস্থায় আছি, আশেপাশে কে কি অবস্থায় আছে, লায়ার তদ্দ, এত হতভম্ব আর এত পেরেশান যে ওপর দিকে তাকিয়ে আছে, নিজের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না, ও আফ এদা তহম হাওয়া, আর তাদের আফ এদা কি, ফোয়াদের বহু বচন, ফোয়াদ মানে হচ্ছে কাল হৃদয়, আফেদা তাদের হৃদয়গুলি, দিল তাদের হাওয়া, হাওয়ার মতো উড়ে যাবে, উড়ে যাবে, একটা তফসির তর্জমা হচ্ছে আফেদাত হাওয়া, আফেদাত হাওয়া, তাদের দিল উড়ে যাবে, প্রাণ উড়ে যাওয়া, ভয়, আমার প্রাণ উড়ে যাচ্ছিল, বলি না আমরা, এত ভয় হয়েছে আমার যে ভয় আমার প্রাণ মনে হচ্ছে উড়ে যাচ্ছে, বেরিয়ে চলে আসছে, মরে যাব, এই অবস্থা, ও আফেদাত হাওয়া। আর কেউ কেউ বলেছেন যে হাওয়ার মানে হয় খালিয়া, শূন্য, অধিকাংশ তাফসীরকাররা এইভাবে অর্থ করেছেন, ও আফিয়াত হাওয়া, তাদের হৃদয় কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। কি থেকে শূন্য হয়ে যাবে? খালিয়াতুন আনিল আকলে, জ্ঞান শূন্য হয়ে যাবে, কোন জ্ঞান বিবেক থাকবে না, বেহুশ অবস্থায় মোড়া। অতারান্নাসা সোকারা ও মা অম্বে সোকারা, এর সমর্থনে অন্য আয়াত রয়েছে। আল্লাহাক বলছেন হাসরের মাঠে মানুষ যে উঠে আসবে, মানুষকে দেখবে যে ওরা নিশাগ্রস্ত, জ্ঞান নেই কিছু, বেহুশের মতো। অমাহম বেসোকার, আসলে বেহুশ নয় যে কোন নিশা করেছে, সে যেন বেহুশ আছে, মদ খেয়েছে বা সেন্সলেস হয়ে আছে। আজাব আল্লাহে শাদীদ, তবে আল্লাহর আজাব এত কঠিন হবে, এত কঠিন আজাব আল্লাহ পাকের চোখের সামনে দেখতে পাবে যে মানুষ দিশেহারা হয়ে যাবে, কোন হুশ থাকবে না। তো আফিয়াত হওয়া, তাদের হৃদয়গুলি জ্ঞান শূন্য হয়ে যাবে। ও আনজেরিনাস, আল্লাহ পাক বলছেন হে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মানব জাতিকে সতর্ক করো, সাবধান করো। ইয়াওমা, সেই দিন থেকে, ইয়াতিহিমুল আজাব, যেই দিন তাদের কাছে আজাব এসে পড়বে, তাদের ওপর আপতিত হবে আজাব। ফায়াকুলুল্লাযিনা যালামু, তখন জালেমরা সংশোধন করতে চাইবে, আল্লাহর সংশোধনের সুযোগ দেবে না। ফায়াকুলুল্লাযিনা যালামু, তখন জালেমরা বলবে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আখিরনা ইলা আজালিন করিব, আমাদেরকে অবসর দেন, ছাড় দেন কিছু সময়ের জন্য, ইলা আজালিন করিব, অল্প সময়ের জন্য, কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য আমাদেরকে দুনিয়াতে ফিরিয়ে দেন। এটা হাসরের মাঠে বিচার দিবসও বলবে, আর এটা মতের সময়ও বলে, জাহান্নামে পড়ে পড়েও বলবে। বিভিন্ন আয়াতগুলি বিভিন্ন প্রসঙ্গে কোরআনে কারিমে রয়েছে, যেমন মত সম্পর্কে রয়েছে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মউত ক্বালা রব্বির জিউন, যখন তাদের কাছে মত এসে যাবে, উপস্থিত হবে, মরে যাবে, আর বাঁচবো না। ফেরেশতাদেরকে, আজাবের ফেরেশতাকে দেখেছে পাপিষ্ঠ, পাপিষ্ঠরা বলে, পাপিষ্ঠরা কি বলে, রব্বির জিউন, হে আল্লাহ, হে রব, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আল্লাহ, কিছুটা সময় দাও, কিছুটা সময় দাও, লাল্লি আমল সালেহান, কিছু ভালো আমল করে আসবো। ফিমা তারাক, তো যা কিছু ধন সম্পদ ছেড়ে এসছি, বাড়ি ঘর জমি জায়গা সবকিছু দান খায়রাত করে আসবো, আর ভালো নেকির কাজ করে আসবো, যা ছেড়ে এসছি করি, নামাজ পড়ি, নামাজ পড়বো, সব স্বীকার করবে। আল্লাহ পাক বলবেন কাল্লা, কসিন কালেও না, ইন্নাহা কালিমাতুন হুয়া কায়িলু, এই তো বলার কথা বলছে, এই খুবিস, আত্মাকে বের করে নিয়ে আসো। ফেরেশতার আজাবের ফেরেশতা, উখরুজি আইয়ুহা আন-নাফসুল খাবিসা, হে খবিস আত্মা, বেরিয়ে আসো, তুমি কোথায় পালাপালি করছো, তুমি সরে বেরিয়ে আসো। সেই সময় বেরিয়ে আসতে চাই না, বেরিয়ে আসতে আত্মা চাই দেয়। আর মুমিনের আত্মা যেমন কলস থেকে পানি ঢালা, কলস থেকে একটু কাত করেন, পানি হড়হড় করে পানি বেরিয়ে চলে আসছে, ওই রকম ভাবে সহজে বেরিয়ে চলে আসে, আগ্রহ প্রকাশ করে যে আমি গেলেই তো লাভ আছে, দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে যাব। এত আল্লাহ পাকের নিয়ামত দেখতে পায়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতাদেরকে মওতের সময় দেখতে পায়। এই মর্মে সহিহ মুসলিমের হাদিস রয়েছে, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বা আল্লাহু লিকাহু, ও মান কারিহা লিকা আল্লাহ কারিহা আল্লাহু লিকাহু, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করা, মোলাকাত করাকে পছন্দ করে, আল্লাহও তার সাথে মোলাকাত সাক্ষাৎকে পছন্দ করে, যে আসুক আমার প্রিয় বান্দা আমার কাছে, আমার প্রিয় বান্দা আসুক, আমার প্রিয়জন আসুক। ও মান কারিহা লিকা আল্লাহ, যখন ওই পালাইতে শুরু করে, খবিস নাস পাপিষ্ঠ, পাপিষ্ঠের আত্মা পালাতে শুরু করে, ছোটাছুটি করে, শুরু আসতে চায় না। যেমন আসামিকে ধরলে আছাড় পাছাড় আছাড় পাছাড় করে, একজন দুজন পুলিশ উঠাইতে পারে না, তখন উঠিয়ে গুটিয়ে ওকে একেবারে, হ্যাঁ কি করে, গাড়ির মধ্যে ঢুকাই দিলা, তাই না? তো এইরকম করে টেনে হেঁচড়ে আত্মা বের করে ফেরেশতারা। সেই সময় কারি হালে কার, আল্লাহর সাথে সাক্ষাৎকে ঘৃণা করা, পছন্দ করে, আল্লাহর সাথে মোলাকাতি অবস্থায়, পাপের অবস্থায় করতে চায় না, কারি আল্লাহ, আল্লাহ তাকে দেখতে চাই না, আল্লাহ পাক রব্বুল তার সাক্ষাৎ পছন্দ করেন না। নিয়ে যাও এই খবিসকে, নিয়ে যাও, এই জন্য আকাশের দিকে তার আত্মাকে নিয়ে যাওয়া হয় না, সেখান থেকে ফেলে দেওয়া হয়, যা সেই জিনে পড়িয়ে দেওয়া হয় আত্মাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ওই সময় দোয়া করবে হাসরের মাঠেও, রব্বানা রবের কাছে, আখের না, তখন দোয়া করে হবে, দুনিয়াতে ডাকতে হইতো আল্লাহকে, দুনিয়াতে আল্লাহর কাছে দোয়া করতে হইতো, আখের না ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে ছাড় দাও, অবসর দাও, অল্প সময়ের জন্য, নজিব দাওয়া তাকা, তাহলে তোমার ডাকে ছাড়া দেব, তোমার দিনের দাওয়াত কবুল করব, তোমার ওহি কোরআন হাদিস কবুল করব, ওয়া নাত্তাবিউ রসুল, আর রসুলগণকে আমরা মানব, রসুলদের অনুসরণ করব। আওয়ালাম তাকুনু, জবাবে আল্লাহ পাক বলবেন তোমরা কি কসম করে বলতে না এর পূর্বে, আওয়ালাম তাকুনু আকসামতুম, দুনিয়াতে তোমরা শপথ করে করে বলতে না, যারা শিরকি শপথ করতো, বাপের শপথ, মায়ের শপথ, দানার শপথ, হ্যাঁ প্রাণের শপথ, আর যারা মুসলিম ফাসেক গুনাহগার আল্লাহর কসম করে, কিন্তু বিশ্বাস নাই, বিশ্বাস নাই, শুধু নামে মাত্র বিশ্বাস, তোমরা কি এর পূর্বে কসম করতে না, শপথ করে বলতে না, মা লাকুম মিন জাওয়াল, যে তোমাদের কখনো পতন ঘটবে না, চিরকাল তোমাদের রাজত্ব থেকে যাবে, চিরকাল তোমার বাড়ি গাড়ি নারী থেকে যাবে, চিরকাল দুনিয়ার ধন সম্পদ তোমার সাথে থেকে যাবে, আল্লাহর কাছে হাজিরা দিতে হবে না, মত হয়ে গেল মানে এক্সপায়ার হয়ে গেল, আর পরকাল সম্পর্কে তোমার কোন রকমের কর্মসূচি ছিল না, কিছু নেই। আজকাল অধিকাংশ যারা বেদিন মুসলিম তাদেরকে যদি জিজ্ঞাসা করে আপনার আগামী জীবনের কর্মসূচি কি, ওকে জিজ্ঞেস করেন, বলবে দুনিয়া আমার কর্মসূচি হচ্ছে যে পাঁচটা বছর সৌদি আরবে থাকবো, আর তারপরে একটা বাড়ি করবো অমুক শহরে, তারপরে একটা ব্যবসা করব, এই করব সেই করব, আর ছেলে কি আল্লাহ দিয়েছে টাকা আছে, একটা ডাক্তার করবো, একটা ইঞ্জিনিয়ার করবো, এই করবো সে করবো, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে দুনিয়ার কর্মসূচি আছে। ওকে বলেন যে আচ্ছা, একটা বেদিনকে বলেন যে তোমার আখেরাতের কর্মসূচি কি, বলো কিছু আছে? জিরো, কিছুই নেই। আখেরাতে তোমার কি কি প্রস্তুতি নিয়েছো তুমি? ওমা আদাদাল্লাহ, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? কোনো প্রস্তুতি নাই, না আল্লাহর ভালোবাসা, না রাসূলের ভালোবাসা, না দিনের জন্য কাজ করা, না নিজের ফরজ আদায় করা, না হারাম কাবিরা থেকে বেঁচে থাকা, হালাল রুজি সন্ধান করা, হারাম থেকে বাঁচা, কিছুই নাই তার। পাঁচ ওয়াক্ত নামাজ নেই, কিছু নেই, তাওহীদ নেই, কিচ্ছু নেই। নাস্তিক, বেদিন, যারা দিন দিন দিন ইসলাম পালন করে তাদেরকে মৌলবাদী, কট্টরপন্থী, চরমপন্থী ইত্যাদি নানান নাম দেয়, ইয়াহুদি নাসারাদের গালগুলি এসব বেদিনগুলি দিয়ে থাকে মুসলিম নেক লোকদেরকে। তো আওয়ালাম তো কোন, আল্লাহ পাক বলছেন যে তোমরা কি এর আগে শপথ করে বলতে না দুনিয়াতে, মা লাকুম মিন জাওয়াল, যে তোমাদের কখনো জাওয়াল হবে না, মানে পতন ঘটবে না, কোনদিন তোমরা ধ্বংস হবে না, মারা যাবে না। ওয়াসাকান্তু ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, তোমরা বসবাস করেছো ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, ওই সব বসবাসের স্থানে, ওই সব দেশে, ওই সব এলাকায় যেখানে জালেমরা বসবাস করেছে, তোমাদের পূর্বে তোমাদের দেশে কোন লোকগুলি বাস করেছে তাদের ইতিহাস জানো না? তারা যখন জালেম হয়েছিল আল্লাহর আজাব কেমন তাদের উপর নেমে এসেছিল, দুনিয়ার আজাব কেমন এসেছিল, কিভাবে তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন জানো না? তাদের কথা কত আম ব্যাপক কথা চিন্তা করেছেন? এতে ইঙ্গিত করে দেওয়া হয়েছে তোমরা পৃথিবীতে বসবাস করে এসছো, জানো না যে নূহ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ কিভাবে হ্যাঁ মহাবন্যা দিয়ে ডুবিয়ে ধ্বংস করেছেন, হ্যাঁ পাহাড়ের উপরে চড়েও তার ছেলে বাঁচতে পারেনি, আল্লাহ পাক ডুবিয়ে ধ্বংস করেছেন। তোমরা কি জানো না যে এই তাবুকের কাছে আল ওলাই সামুদ জাতিকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন? বিকট শব্দের একটি আজাব মাত্র, কিভাবে ধ্বংস করে আল্লাহ পাক রব্বুল আলামিন? তোমরা কি জানো না যে রুবুল খালি সৌদি আরবের যে একটা বিশাল এরিয়া যেটাকে বলা হয় এমটি কোয়ার্টার, চার ভাগের এক ভাগ একবারে জনশূন্য, শুধু বালি আর বালি, ওই সব এলাকা ওমান সৌদি আরব আর ইয়ামানের বর্ডার, এই দিকটাই আদ সম্প্রদায় বসবাস করত, জানো না? ইয়ামানে দিয়ে গেলে তো তোমরা জানতে যে এই এলাকাতে আদ জাতি বসবাস করতো। আমরা এখানে দামামে আছি, এখান থেকে যদি আপনি চলে যান আলাস, আলাসার পরে আর কাতারের বর্ডার সালওয়া, সালওয়ার পরে যদি বাথার দিকে আপনি ইমারাতের বর্ডার যান, তো ওইসব এলাকায় তো হচ্ছে রুবুল খালি, তার পাশে বসবাস করছেন। জানেন না যে ওদেরকে কেন ধ্বংস করা হয়েছে? আপনাকে একটু চিন্তা করতে হবে না? আপনাকে এখান থেকে উপদেশ নিতে হবে না? সংশোধন করতে হবে না? না ওদের রাস্তায় যেতে চাও, ওদের গর্তে ঢুকতে চাও, ঢুকো। চিন্তা করেন, আরবরা মক্কা থেকে যখন মদিনা হয়ে তারা ব্যবসার জন্য যেত শাম দেশের দিকে, ফিলিস্তিন, জর্ডন, দামেস্ক ওই দিক দিয়ে যেত, তখন তারা সেই তাবুক আর আল ওলা দিয়ে যেত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাবুকের যুদ্ধের জন্য গেছিলেন, তাহলে আল ওলা ওখান দিয়ে গেছিলেন। তাহলে এইটা ছিল তাদের রাস্তাই, এসব কথা জানছে। এইরকমই এখন এই আয়াতকে আমাদের উপর ফিট করেন, আমাদের এই বিগত পঞ্চাশ বছরের ইতিহাস বা একশো বছরের ইতিহাস একটু দেখুন তো দেখি, আপনার পূর্বপুরুষদের মধ্যে যারা জালিম ছিল তাদেরকে কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন, কিভাবে আল্লাহ ধ্বংস করেছেন এই পঞ্চাশ বছরের ইতিহাসে? বিশ্বের জালেমদেরকে আল্লাহ পাক কত রকমের আজাব দিয়ে ধ্বংস করেছে, কোথায় ছিল তারা, কোথায় তাদেরকে নামিয়েছেন, এগুলো থেকে শিক্ষা নেওয়ার কিছু নেই? অবশ্যই শিক্ষা নেওয়ার আছে। ওয়াসাকান্তুম ফি মাসাকিনিল্লাযিনা যালামু আনফুসাহুম, আর তোমরা বসবাস করো ওই সব বাসস্থানে যে সব জায়গায় বসবাস করেছে জালেম লোকেরা, যারা নিজেদের অত্যাচার করেছিল পাপ করে। ওয়াতাবাইয়ানা লাকুম কাইফা ফাআলনা বিহিম, আর তোমাদের উপর স্পষ্ট হয়ে গেছে যে তাদের সাথে আমি কি আচরণটা করেছিলাম, তাদেরকে কিভাবে ধ্বংস করেছিলাম। এটা কি জানো না যে কি করেছি? লুতের জাতিকে কিভাবে ধ্বংস করেছি, তারপরও সমকামিতায় লেওয়াতাতে লিপ্ত হবে? চিন্তা করুন যে এই সব ঘটনা জানছে একজন মুসলিম, তারপর একজন মুসলিম সমকামিতা লিপ্ত হইতে পারে? আল্লাহ পাক বলছেন ওয়াতাবাইয়ান লাকুম কাইফা ফাআলনা বিহিম, আর তোমাদের জন্য স্পষ্ট হয়ে উঠেছে যে তাদের সাথে আমি কি ব্যবহার করেছি। একটু চিন্তা করে দেখো তো দেখি, তোমার কি ওইরকম করতে পারি না আমি? অবশ্যই। আপনি আপনার এলাকায় একটু ভালো করে নজর দিয়ে দেখেন, বড় সুদঘর ছিল, বড় জালেম ছিল, বেনামাজি ছিল, নাস্তিক ছিল, কি তার অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। কিছুই যদি না হয় তো মৃত্যুর পূর্বে কত রকমের যে ব্যাধি আর কত রকমের যে রোগ আর বালা মুসিবতে কষ্ট পেয়ে, এক সুদখোরকে জানতাম আমরা তখন নাবালক 12-13 বছর বয়স, কোন সুদ খেয়েছে, আর এলাকার মহাজন, মহাজন বলতো ওদেরকে আবার মহাজন বলে ডাকতো, অমুক মহাজন, সে মহাজন বহু লোকের জমি জায়গা এরকম করে দখল করেছে, কিরকম প্রথম টাকা দিয়েছে সুদের উপর, তারপরে যখন টাকা পেমেন্ট করতে পারে না, এই তো জমি লিখে দে, নিয়ে হাঁটলো ওদেরকে রেজিস্ট্রি অফিসে, জমি লিখে নিল, জমি ভাবে 1 বিঘা লিখে নিল 2 বিঘা, রেট অর্ধেক রেট, এইভাবে বহু জমি জায়গা করেছে। শেষকাল কয়েক বছর আমরা ছোট ছেলে দেখতাম যে চিৎকার করত, দুনিয়ার আজাব এটা, ওয়ালা আজাবুল আখিরাতে আশাদ্দু আবকা, আর আখিরাতের আজাব মতের পরে যেটা শুরু হয় সেটা যে কত শক্ত আর কত কঠিন আর কত যে স্থায়ী, তো আল্লাহ পাক ভালো জানে। আল্লাহ পাক বলছেন ওয়াদারাবনা লাকুমুল আমসাল, তোমাদেরকে বোঝাবার জন্য বহু উপমা আমি পেশ করেছি, উপমা বর্ণনা করেছি, কত রকমের দৃষ্টান্ত, এই জাতি ওই জাতি, এরাই করেছিল এরাই করেছিল, হ্যাঁ আরাম তারকাই ফাফালা রব্বকা বিয়াস হাবিল ফিল, আল্লাহ পাক এগুলোকে উপমা পেশ করেননি যে তোমরাও যদি ওই রকম করো তো তোমাকে কি ওই হস্তি বাহিনীর মতো করতে পারি না আমি। ওয়াকাদ মাকারু মাকরাহুম, আর এরা চক্রান্ত করেছিল, আল্লাহ পাক বলছেন এরা চক্রান্ত করেছিল, তাদের বড় চক্রান্ত, ওয়াইন্দাল্লাহি মাকরাহুম, আর আল্লাহর কাছে তাদের চক্রান্তের সমস্ত জ্ঞান ছিল, আল্লাহ সবকিছু জানছেন, এমন নাই যে চক্রান্ত করছে আর জানছেন আল্লাহ পাক, আমি আপনি জানি না, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কি ষড়যন্ত্র হচ্ছে, কি জাল পাতানো হচ্ছে ফাঁসাবার জন্য, কি চক্রান্ত হচ্ছে, কিছুই জানি না কিন্তু আমরা। তো যে জানে না গায়েব অদৃশ্যের কথা তার বিরুদ্ধে চক্রান্ত করা যায়, কিন্তু আল্লাহ পাকের বিরুদ্ধে চক্রান্ত করা যায়? মানুষের বিরুদ্ধে চক্রান্ত করে মানুষের জুলম অত্যাচার করলেন, ক্ষয়ক্ষতি করলেন, কিন্তু হিসাব লেনেওয়ালা তিনি তো আলেমুল গায়েব, সব জানছেন যে তুই চক্রান্ত করে একে ধ্বংস করেছিস, এর ক্ষতি করেছিস, এতে একে জেলে ঢুকিয়েছিস, একে তুই ফাঁসিতে চড়িয়েছিস, একে হত্যা করেছিস, তোর চক্রান্তে এগুলো হয়েছে, আল্লাহ পাক জানছেন না? ওয়াইন্দাল্লাহি মাকরুহুম মানে ইলমু মাকরিহিম, আল্লাহ পাকের কাছে সব খবর রয়েছে। ওয়াইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, যদিও তাদের চক্রান্ত, ওয়াইন কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল, এর দুটি তাফসীর রয়েছে, ভালো করে শুনেন। একদল তো খুব সহজে ই করে দিয়ে তাফসীর করে দিয়েছে, ওয়াইন কানা ইন মানে যদি, কিন্তু অধিকাংশ তাফসীর আরবি মুফাসসিরগণ ইন মানে এখানে যদি কেউ লিখেননি, তারা কি লিখেছেন, ইনটা আসলে ছিল ইন্না, আরবিতে যে ইন্না হারফে মোশাবাফের নিঃসন্দেহের অর্থ হয় সেটা কখনো কখনো মুখাফফাফ হয়ে যায়, হালকা করে দেওয়া হয়, তাসদীদ থেকে জজমে নিয়ে আসা হয়, ইন্না ইন হয়ে যায়, তাহলে নিশ্চয়ের অর্থ ওয়া ইন্নাহু কানা মাকরুহুম লিতাযুলা মিনহুল জিবাল ছিল আসলে তাফসীর, এটা হচ্ছে তাফসীর। তাহলে তাফসীর কি হবে, আর নিঃসন্দেহে তাদের চক্রান্ত এমন মারাত্মক ছিল যে তার কারণে পাহাড় সরে যেতে পারে, এমন চক্রান্ত করেছে মহাচক্রান্ত যে পাহাড়কে এরা ধ্বংস করে ফেলবে, সরিয়ে ফেলবে আপন জায়গা থেকে, মানে বিশাল চক্রান্ত করেছে, মারাত্মক চক্রান্ত করেছে। এই তাফসীরের সমর্থন কোরআনে কারিমে রয়েছে। মাকর মানে শুধু চক্রান্ত না, সালাফে সালেহিনের একজন তাবেই তাফসীর করতে গিয়ে বলছেন যে মাকর মানে শিরকুম, তাদের শিরক, আর আল্লাহর সাথে শরীক করা হচ্ছে এত বড় অপরাধ যে কোরআনে কারিম আল্লাহ পাক বলেছেন যে আল্লাহর জন্য যারা ছেলে মেয়ে সাব্যস্ত করে, যে আল্লাহর ছেলে মেয়ে আছে বা আল্লাহর সাথে শিরক করে, তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরযু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, আল্লাহ পাক রব্বুল বলছেন যে এই তাদের এই অপরাধ এত বড় অপরাধ যে তাকাদু সামাওয়াতু ইয়াতাফাত্তারনা, আসমান মনে হচ্ছে ফেটে পড়বে এদের অপরাধের কারণে, ওয়াতান শাকুল আর জমিন বিদীর্ণ হয়ে যাবে, আওয়াতাখিরুল জিবাল হাদ্দা, আর পাহাড়গুলি মনে হচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তাহলে পাহাড়ের কথা ওই আয়াত উল্লেখ করা হয়েছে। তার মানে এত এই এদের চক্রান্তগুলি নবী রসুলগণের বিরুদ্ধে চক্রান্ত, আলেম আলামাদের বিরুদ্ধে চক্রান্ত, আল্লাহর নেক বান্দাদের ভালো মানুষদের বিরুদ্ধে চক্রান্ত, নির্দোষী মানুষকে ফাঁসিয়ে দেওয়া এমনিতেই, আর ফাঁসিয়ে দিয়ে তাকে জেলে ঢুকিয়ে রাখার কোন তার বিচার নেই, তদন্ত নেই, কিছু নেই, এমনিতে ফাঁসিয়ে রাখা, ওইন কান মাকরুহুম লিতাজুল আমিন, এইসব ষড়যন্ত্র করছো, এইসব ষড়যন্ত্র আল্লাহর কাছে এর জ্ঞান রয়েছে, আল্লাহ পাকের পরিবেষ্টনের ভিতরেই রয়েছে, জালেম ভালো করে শুনে রাখো, জবাব দিতে হবে আল্লাহ পাকের বলেন কাছে। কোন কোন তাফসীরকাররা বলছেন যে ওয়াইন কান মাকর ইন নাফিয়া, ইন আবার নায়ের অর্থে কখনো কখনো আসে, ইন হুম ইল্লা কাল আনাম কোরআনে আছে, তার মানে কি এরা চতুষ্পদ জন্তু ছাড়া কিছুই নয়, ইন মানে না নয় এখানে, হ্যাঁ তো ইন কখনো কখনো নায়ের অর্থে আসে, তাহলে কি তাফসীর হবে, ওয়াইন কান মাকরুম তাফসীর আলাদা একটু বিভিন্ন অন্যরকম হয়ে যাবে, প্রথমটি না কি তাফসীর হয়ে যাবে, ওয়াইন কান মাকরুম লিতাজুলা মিনহুল জিবাল, তাদের চক্রান্ত এমন কিছু ছিল না যে তাতে পাহাড় সরে যাবে, মানে তাদের চক্রান্ত এমন কোন ফ্যাক্টর না, এমন কোন বড় বিষয় না যে তারা বিশাল কিছু করে ফেলতে পারবে, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কোন শক্তি কিছু করতে পারে না, কোন শক্তি কিছু করতে পারে না। কোরআনে কারিমে এরও সমর্থন রয়েছে, কোরআনে কারিমে এর সমর্থন রয়েছে, আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে ফালা তাহসাবান্নাল্লাহ মুখলিফা ওয়াদিহি রাসূলাহ, তোমরা মনে করিও না যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন, আল্লাহ তার প্রতিশ্রুতি ওয়াদা ভঙ্গকারী নন, ওয়াদা খেলাফি করবেন না, আল্লাহর ওয়াদা রয়েছে কার সাথে, রাসূলাহ তার রাসূলগণের সাথে, তোমরা আল্লাহকে মনে করিও না যে আল্লাহ তার প্রতিশ্রুতি যে রাসূলগণের সাথে করেছেন তা ভঙ্গকারী, আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গকারী নন, আল্লাহ পাক কি রাসূলগণের সাথে ওয়াদা করেছেন, ইন্না লানানসুরু রাসূলানা, নিঃসন্দেহে আমি আল্লাহ আমার রাসূলগণকে অবশ্যই সাহায্য করব, আর তাদের অনুসারীদেরকে মুমিনদেরকেও, আল্লাহ পাক রব্বুল আরো বলেছেন হ্যাঁ যে ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আমার সেনাবাহিনী আমার দিনের কাজ যারা করবে তারা বিজয়ী হবে, তো এগুলো আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাক তারপরে বলছেন ইন্নাল্লাহা আজিজুন জুনতিকাম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল মহাপরাক্রান্ত, জুনতিকাম আর বড় প্রতিশোধ গ্রহণকারী, ইয়াউমা তুবাদ্দালুল আরযু গায়রাল আরযু, স্মরণ করো যখন কিয়ামতের দিন হবে সেই দিন এই পৃথিবীকে আরাক পৃথিবীতে রূপান্তরিত করে দেওয়া হবে বা আরাক পৃথিবীতে পরিবর্তন করে দেওয়া হবে, ইয়াউমা তুবাদ্দালুল আরযু, স্মরণ করো ওই দিনকে যেই দিন কিয়ামতের দিন, তুবাদ্দালুল আরযু, এই পৃথিবীকে বদলে দেওয়া হবে, পরিবর্তন করে দেওয়া হবে, রূপান্তরিত করে দেওয়া হবে, গায়রাল আরযি, এই জমিন ছাড়া অন্য জমিন অন্য পৃথিবীতে, তার মানে এই পৃথিবী থাকবে না, যেই পৃথিবীতে উঁচা নিচা আছে, গাছপালা আছে, বন জঙ্গল পাহাড় পর্বত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটি হাদিসে রয়েছে যে খোলা ময়দান হবে আর সমতল ভূমি হবে, একে অপরকে সহজে দেখবে, কোন উঁচা কিছু থাকবে না আর কোন নিশানাও থাকবে না, কোন চিহ্ন থাকবে না যে কোন দেশে আমার বাড়ি ছিল, কোনটা এশিয়া, কোনটা আফ্রিকা, কোনটা হচ্ছে আপনার আমেরিকা, আর কোনটা অস্ট্রেলিয়া, আর কোনটা ইউরোপ, কিছুই থাকবে না, কোনটা আরব জগৎ, আর কোনটা উপমহাদেশ, কিছু থাকবে না, কোন কারণ জমি জায়গারও নিশানা থাকবে না, বাড়িঘর নিশানা থাকবে না, আসসামাওয়াত আর আকাশকেও বদলে দেওয়া হবে। তাহলে কিছু মূর্খ লোকদের কথা যে আরফায় হাসরের মাঠ হবে, মূর্খামি না, শুনেছেন না শুনেন নাই, আমাদের মানুষ এসব কথা বলে, কোন কোন হাদিসে রয়েছে যে শাম দেশ হচ্ছে আরদুল মাহশার, হাসর হবে, বলেন যে শাম দেশে সারা পৃথিবীর সমস্ত মানুষ এসে যাবে, তাহলে আরযুল মাহশার মানে ওই সে বড় হাসর, মানে বিচার দিবস বোঝানো হয়নি, হতে পারে কিয়ামতের পূর্বে ভালো মানুষরা শাম দেশে একত্রিত হবেন, আর সেটা এইরকম ছোট মাহশার বলা যেতে পারে, আল্লাহু আলাম। আল্লাহ ফাকর রব্বুল তারপরে বলছেন যে ওয়াবারাজুলিল্লাহিল ওয়াহিদিল কাহার, আর সমস্ত মানুষ উপস্থিত হবে এক আল্লাহর সামনে, আল্লাহর সামনে যিনি এক ও একক, আল কাহার আর যিনি অপ্রতিদ্বন্দ্বী বা যিনি প্রতাপশালী, আল কাহার, কাহার মানে হচ্ছে কাহার মানে প্রতাপশালী হওয়া, তো আল কাহার যিনি প্রতাপশালী, ওয়াতারাল মুজরিমিনা ইয়াউমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ, আর তুমি দেখবে অপরাধীদেরকে, মুকাররানিন পরস্পর বাঁধা, শিকলাবদ্ধ, ফিল আসফাদ শিকলে, শিকলে তাদেরকে দেখবে শিকলাবদ্ধ, তারা শৃঙ্খলিত রয়েছে, সারাবিলহুম মিন কাতানা, তাদেরকে বাঁধা বাঁধা আছে, হাত বাঁধা আছে, পা বাঁধা আছে, এইভাবে বাঁধা অবস্থায় দেখবি, সারাবিল মিন কাতরা, আর তাদের পোশাক হবে, সারাবিল মানে পোশাক, সিরওয়াল ওয়াও দিয়ে বলা হয় নিচের পোশাকটাকে, আর সারাবিল মানে শরীরের পোশাক। শরীরের পোশাক হবে মিন কাতেরান আল কাতরার, আল কাতরা এমন একটা জিনিস যাতে দ্রুত আগুন লাগে আর আগুনের তাপ খুব বেশি হয়ে যায়, তাপের প্রখরতা খুব বেশি থাকে, তাপ খুব তেজ হয়ে যায়। তো এই আল্লাহ পাকের এই জন্য কাতেরান আল কাতরার কথা উল্লেখ করেছেন। আল কাতরার পোশাক হবে আল কাতরা মাখা পোশাক, অতাকশা ওজুহাহুন নার, আর তাদের চেহারাকে জাহান্নামের আগুনে ঢেকে ফেলবে, আচ্ছাদিত করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের জাহান্নাম থেকে রক্ষা করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের আযাব থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদের রক্ষা করেন। লিয়াজজি আল্লাহ কুল্লা নাফসিন মা কাসাবাত, যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন বদলা দেন প্রত্যেক ব্যক্তিকে, বদলা দেন প্রত্যেক ব্যক্তিকে মা কাসাবাত, ওই সমস্ত কাজের আমলের যা তারা করেছে, যা উপার্জন করেছে, তাদের কৃতকর্মের আল্লাহ পাক বদলা দেন। এই উদ্দেশ্যে এই বিচার দিবস কেন কায়েম করা হবে? লিয়াজজি আল্লাহ কুল্লা নাফসিন মা কাসাবাত, দুনিয়াতে প্রত্যেকে পায় না, কিন্তু আপনি কিছু পেয়েছেন, আমি কিছু পেয়েছি, আল্লাহ অনেক কিছু দিয়েছেন, কিন্তু সব আমলের বদলা না আল্লাহ দেওয়ার অদা করেন দুনিয়ায়। এইরকম জালেম জুলুম করে গেছে, জুলুমের শাস্তি কিছুই পায়নি দুনিয়াতে, হয়তো তো বদলার তো প্রয়োজন রয়েছে। এই জন্য বিচার দিবস হওয়া আর জান্নাত জাহান্নাম এই সব আকিদা হচ্ছে সাইন্টিফিক আকিদা, যুক্তিসঙ্গত আকিদা। দুনিয়াতে সবার বদলা সবাই পেল, জালেম তার অত্যাচারে জুলমের বদলা পেল, নেক লোক ভালো মানুষ মজলুম নির্যাতিত দুনিয়াতে তার হক পেল, এটা বোঝা যাচ্ছে না, কিন্তু আখেরাতে স্পষ্ট হয়ে যাবে, সবাই জানতে পারে জালেম তার শাস্তি পেয়ে গেছে, মজলুম বেচারা মজলুম নির্যাতিত ছিল তার হক পেয়ে গেছে জালেম থেকে, সব পেয়ে যাবে। কিন্তু হিন্দুদের মতো যদি পুনর আগমনের যদি ভ্রান্ত আকিদা থাকে তাহলে এত তো বোঝা যাবে না। তারা কি বলছে, তাদের পুনরাগমন হচ্ছে তানাসুকুল আরওয়াহ, যেটাকে আরবিতে বলা হয় তানাসুকুল আরওয়াহ, মানে কি পুনরাগমন মানে মানুষ যদি অপরাধ করে তাহলে আবার জন্মে, বারবার একজন মানুষ নাকি তাদের কাছে বহুবার জন্মে। প্রথম ছিল ব্রাহ্মণ, একবারে নাম্বার ওয়ান হিন্দুদের চার নম্বরের মধ্যে, চারের মধ্যে, তাই না, যাকে আল্লাহ নাকি তাদের পিঠে সৃষ্টি করেছে, আল্লাহ নিজের মুখমণ্ডলকে তৈরি করেছে, কিন্তু সে ছিল লুচ্চা খুনি, সেজন্য সে কি শূদ্র হয়ে জন্মিবে, চন্ডাল হয়ে জন্মিবে, মেথর হয়ে জন্মিবে, অথবা কি আরো কিছু হয়ে জন্মিবে, বুঝছেন না। আর ছিল শূদ্র চামার মেথর, হ্যাঁ একবারে নিচু শ্রেণীর ছিল, আর খুব সৎ লোক ছিল, যার ফলে হিন্দুদের আকিদা সে কি হবে, মহামানব হয়ে জন্মিবে, সে ভগবান হয়ে জন্মিবে, সে ঈশ্বর হয়ে জন্মিবে, সে ব্রাহ্মণ হয়ে জন্মিবে, সে ছিল কোথায় নিচে চলে গেল উপরে, বোঝা যাচ্ছে। তাহলে হইতে আছে তাদের আকিদাই হিন্দুদের এরকম হইতে আছে যে একজন গত হয়তো একশো বছর আগে সে ব্রাহ্মণ ছিল, এখন শূদ্র হয়ে জন্মেছে, লোকেরা কি বুঝতে পারছে যে শাস্তি পেয়ে গেল। আচ্ছা তারপরে একজন শূদ্র ছিল কিন্তু খুব ভালো মানুষ ছিল, একশো বছর আগে শূদ্র ছিল চামার মেথর ছিল, আর এখন আবার নতুন হয়ে জন্মেছে, সে পুনরাগমন তার হয়েছে দুনিয়াতে, আর সে এখন ব্রাহ্মণ হয়েছে বা মহামানব একজন হয়েছে, দেশের রাষ্ট্রপতি হয়েছে অথবা খুব বড় মানুষ হয়েছে, অনেক সুখী মানুষ হয়েছে, কি করে বোঝা গেল, বোঝা যাচ্ছে। এতে বোঝা যায় না, কিন্তু হাসর হবে, বিচার দিবস হবে, জান্নাত জাহান্নাম হবে, আর সেখানে পাই পাই করে সবার হিসাব বুঝিয়ে দেওয়া হবে, স্পষ্ট সবাই বুঝতে পারবে যে আমরা নিজের হক পেলাম, আপনি আপনার হক পেলেন, আমি আমার হক পেলাম, যা ভুল করেছিলাম তাও পেলাম, তারও যা শাস্তি হয়, আর যা ভালো করেছিলাম তাও পেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়াতেও না পকড়াও করেন আর আখিরাতেও আল্লাহ পাক যেন পকড়াও না করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। একটি আয়াত বাকি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলছেন ইন্নাল্লাহ আস-সারিউল হিসাব, আল্লাহ পাক রব্বুল দ্রুত হিসাব গ্রহণকারী। অনেকে চিন্তা করতে পারে এত মানুষের হিসাব আল্লাহ পাক কি করে নেবেন, আজকাল কম্পিউটারের যুগে বলতে হবে না, তাই না, বিশাল বিশাল কোম্পানির হিসাব, ওকে হিসাব করার জন্য বসতেই হয় না, যেমনই ক্লিক করছে সাথে সাথে অ্যাড হয়ে যাচ্ছে, হিসাব হয়ে যাচ্ছে, হচ্ছে না হচ্ছে না হয়ে যাচ্ছে, এমনিতে হিসাব হয়ে যাচ্ছে। খুব বেশি না জানেন তাহলে এক্সেল, এক্সেল প্রোগ্রামটাও যদি আপনি জানেন, অঙ্ক কষছেন, অঙ্ক কষছেন যে এই স্টুডেন্ট কতদিন হাজির হয়েছে, মারছেন, বা আমি বছরে প্রতি মাসে চারটা করে বক্তব্য করব, এই চারটা চারটা যে মারছেন শেষে হিসাব হয়ে বসে আছে, তাহলে কত হয়, চার বারং আটচল্লিশ, আপনাকে আর হিসাব করে লিখতে হবে না, আগের যুগে হিসাব চার বারং কত হয় আটচল্লিশ লিখতে হবে, লিখারই প্রয়োজন নেই, ঠিক কিনা। তাহলে কম্পিউটারের যুগে, সায়েন্সের যুগে বুঝাইতে হবে যে আল্লাহ হিসাবে এত লোকের কেমন করে নেবেন, আর এত লোকের পাই পাই করে হিসাব নিয়ে আবার বদলা প্রত্যেককে যথাযথভাবে দেবেন কিভাবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, ইসারিউল হিসাবের তফসির বোঝা খুব সহজ হয়ে গেছে। আল্লাহ পাক শেষ আয়াতে বলছেন, হাযা বালাগুল লিন্নাস ওয়ালিউনজারু বিহি ওয়ালিয়ালামু আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব। চারটি কথা আল্লাহ বলেছেন। এই আয়াতটি সম্পর্কে অনেক তাফসির কারগণ বলেছেন, তার মধ্যে একজন হচ্ছেন আল্লামা শেখ আবু বকর জাজাইরি, মসজিদে নববীতে যিনি তাফসির করেন। তিনি লিখেছেন তার আয়সারুত তাফাসিরে যে এই আয়াতকে যদি কোরআনে কারীমের হেডলাইন বলি তাহলে ভুল হবে না। কোরআনে কারীমের মূল বিষয়বস্তু হাযা বালাগুল লিন্নাস, একটি কথা ওয়ালিউনজারু বিহি তাফসির করে যায় সাথে সাথে। আল্লাহ পাক বলছেন হাযা বালাগুল লিন্নাস, এই যে সূরা, সূরা ইব্রাহিম আর এর সাথে সাথে পুরো সূরা, সবগুলি সূরা, পুরো কোরআনে কারীম, এই কোরআনে কারীম হচ্ছে বালাগুল লিন্নাস, মানব জাতির জন্য একটি বার্তা। আর একটা তর্জমা করতে পারেন, মানব জাতির জন্য একটি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। হাযা বালাগুল লিন্নাস, পৌঁছে দেওয়া হইল মানুষকে এই ঘোষণা করে। হাযা বালাগুল লিন্নাস, মানব জাতির জন্য ঘোষণা করে দেওয়া হইল। হাযা বালাগুল লিন্নাস, কোরআন হচ্ছে বালাগুল লিন্নাস, মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা, ঘোষণা। আর কি দিতে, ওয়ালিউনজারু বিহি, যাতে করে এই বার্তার মাধ্যমে মানব জাতিকে সতর্ক সাবধান করা হয়, যেগুলি তাদের দুনিয়ার ক্ষতি করবে আখেরাতের ক্ষতি করবে, এগুলি থেকে সতর্ক সাবধান করা হয়, সতর্ক করে দেওয়া হয়েছে আমাদেরকে। কেউ বলতে পারবে না আল্লাহ আমি তো জানতাম না যে সুদ খেলে এত শাস্তি হবে, আমি তো জানতাম না যে জেনা করলে এত বড় অপরাধ হবে, আমি তো জানতাম না যে নামাজ ছাড়লে নামাজ পড়তে হয়, নামাজের এত গুরুত্ব। বালাগুল্লাস, কোরআনে কারিমে ওহির মাধ্যমে, রসুলের হাদিসের মাধ্যমে বালাগুল্লাস মানব জাতির কাছে বার্তা পৌঁছে গেছে। সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে, সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে। দুই নম্বর, তিন নম্বর হচ্ছে ওয়ালিয়ালামু, আর যাতে করে মানব জাতি কোরআনে কারিমের মাধ্যমে, ওহির মাধ্যমে জানতে পারে, আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, যে আল্লাহ হচ্ছেন এক ইলাহ, এক উপাস্য, দ্বিতীয় কোন উপাস্য নেই। কোন নবী রসুল দুই উপাস্যের কথা শিখিয়ে যাননি, তিন তো দূরের কথা, এই খ্রিস্টানদের ত্রিত্ববাদ, আর বহু উপাস্য, বহু দেব দেবী তো দূরের কথা, আর বহু পীর ফকির আর মাজার তো দূরের কথা। আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি একা রব, তিনি একা রাজ্জাক, তিনি একাই খালেক, এবং তিনি হচ্ছেন ইলাহ, মাবুদ, সমস্ত ইবাদত বন্দীগীর হকদার, আর কেউ হক রাখে না। যিনি দেন তিনি ইবাদতের হক রাখেন, যার জন্য তাওহীদে রুবুবিয়াত তার জন্যই তাওহীদে উলুহিয়াত, ভালো করে মনে রাখেন। যিনি সবকিছু আমাদের করেন তার ইবাদত কেড়ে নিয়ে অন্যকে দিব, তার গোলামদেরকে দিব, তার সৃষ্টিকে দেব, এটা কি যুক্তিসঙ্গত? দিন ইসলাম হচ্ছে যুক্তিসঙ্গত দিন। তাহলে তিন নম্বর বিষয় হচ্ছে যে কোরআনে কারীমের হেডলাইন হচ্ছে তাওহীদ, আন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, আল্লাহ হচ্ছেন এক ইলাহ, দ্বিতীয় কোন ইলাহ নেই। আর চার নম্বর হচ্ছে ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, যত জ্ঞানী মানুষরা রয়েছে তাদেরকে আল্লাহ বলছেন যে জ্ঞানী, আর প্রত্যেককে আল্লাহ জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, ভালো মন্দের ফারাক করা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, পার্থক্য নির্ণয় করার শক্তি ক্ষমতা আল্লাহ দিয়েছেন, দেন নাই? দুনিয়ার ব্যবসার ক্ষেত্রে বুঝতে পারছেন, সৌদি আরবে থাকলে লাভ না, দেশে থাকলে ভালো করে বুঝতে পারছেন, কিন্তু এখন আমার চলে যাওয়া ভালো হবে ফিনিশ করেন না, পাঁচ বছর পরে গেলে ভালো হবে, সবকিছু কিন্তু বুঝছেন, এখানে ব্যবসা করলে ভালো হবে না, ওইখানে করলে ভালো হবে, এই কফিল ধরলে ভালো হবে না, ওই কফিল ধরলে ভালো হবে, সব বুঝতে পারছেন আপনি, দুনিয়া বুঝছেন আর আপনি আখেরাত বুঝছেন না। ইয়া আলমনা জাহিরা মিনাল হায়াতিদ দুনিয়া, দুনিয়া খুব বুঝেন, ওহমানিল আখেরাত হম গাফিলুন, আর আখেরাত সম্পর্কে একেবারে উদাসীন, চলবে আল্লাহর কাছে? চলবে না। চার নম্বর হেডলাইন হচ্ছে কোরআনে কারীমের মূল বিষয়বস্তু হচ্ছে ওয়ালিয়াযাক্কারা উলুল আলবাব, জ্ঞানীরা যেন উপদেশ গ্রহণ করে, জ্ঞানীরা যাতে করে কোরআনে কারীম থেকে, আর কোরআনে কারীমের তাফসীর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এটাও ওয়াহী, এই দুই ওয়াহী থেকে কি করে উপদেশ গ্রহণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার তৌফিক দান করেন, কোরআনে কারীম তেলাওয়াতের তৌফিক দান করেন, কোরআনে কারীমের প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআনে কারীমের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন, কোরআনে কারীম জীবনের প্রতিটি স্তরে, সার্বিক স্তরে, সব জায়গায় আল্লাহ পাক বাস্তবায়নে যেন তৌফিক দান করেন, ব্যক্তি জীবনে কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করেন। পরিবারে আল্লাহ পাক কোরআনের প্রতি আমল করা তৌফিক দান করেন, সমাজে আল্লাহ পাক কোরআনে কারীমের প্রতি আমল করা তৌফিক দান করেন, রাষ্ট্রে আল্লাহ পাক দেশে কোরআনে কারীমের প্রতি আমল করা তৌফিক দান করেন, বাস্তবায়ন তৌফিক দান করেন, সারা পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কিতাবের দ্বারা ফয়সালা করার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করেন, হিদায়াত উপর কায়েম রাখেন। যেসব মুসলিমরা গোমরা পথ ভ্রষ্ট হয়ে রয়েছে আল্লাহ পাক তাদেরকে তুমি তোমার দিনের দিকে ফিরিয়ে দাও, যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের উপর রহম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মুমিন মুমিনাত যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের ক্ষমা করে দাও, তাদের মাফ করে দাও, তাদের জাহান্নামের আজাব দূর করে দাও, কবরের আজাব তুমি দূর করে দাও। আমাদের আপনজন আত্মীয় স্বজন মুমিন মুমিনাত যে যেখানে আছে যারা বালা মুসিবত আছে তাদের বালা মুসিবত দূর করে দাও, যারা পীড়িত আছে তাদেরকে সুস্থ করে দাও, যারা বিপদ আপদে আছে বিপদ আপদ দূর করে দাও, যারা মজলুম হয়ে নির্যাতিত রয়েছে নির্দোষী নির্যাতিত মজলুম হয়ে রয়েছে তাদের জুলুমের অবসান ঘটাও, তাদের জুলুমকে তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের দুনিয়াতেও কল্যাণ করো, আখেরাতেও কল্যাণ করো, জাহান্নামের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।